آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش عند الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال عليه الصلاة والسلام: لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها. وقال عليه الصلاة والسلام. মেরা মোহতরম দোস্তো, আজিজ ও বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত নে হিদায়ত কে দেনে কা ওয়াদা আপনে রাস্তে কে জোহদ পর কিয়া হে। আল্লাহ নে তাকীদ সে ফরমা দিয়া হে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হাম সব কে গৌর করনে কি বাত ইয়ে হে কে ও জোহদ কিয়া হে, জিস জোহদ পর আল্লাহ রাব্বুল ইজ্জত নে হিদায়ত কা ওয়াদা ফরমায়া হে। মেরে দোস্ত আজিজো, তিজারত কাজ জোহদ, জরাত কাজ জোহদ, সরমায়েদারি কাজ জোহদ, দুনিয়া মে জিতনি কোশিশ চল রহি হ্যায়, ইনমে সে কোই কোশিশ হিদায়ত কে হাসিল করানে কে লিয়ে নহি হ্যায়, বলকে ও জোহদ ওর ও তরীকা-এ মেহনত জো আম্বিয়া আলাইহিমুস-সালাম কা হ্যায়, বলকে সাইয়্যিদুল আম্বিয়া আলাইহিমুস-সালাম, সাইয়্যিদুল আম্বিয়া আলাইহিস-সালাম কা জো তরীকা-এ মেহনত হ্যায়, ও তরীকা-এ মেহনত উম্মত কি হিদায়ত কা রাস্তা হে। ও তরীকা-এ মেহনত উম্মত কি হিদায়ত কা রাস্তা হে, জো তরীকা-এ মেহনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আপকে সাহাবা কা হে। ইতনি মেহনত মে সাহাবা কি মুশাবাহত আয়েগি, কিসি কদর আল্লাহ কি তরফ সে হিদায়ত কা ফেজান হোগা। ইন তুতিউহু তাহতাদু, আগর তুম নবী কি ইতাআত পর হো তো হিদায়ত পর হো। জিতনে নবী কি মুশাবাহত দাওয়াত মে, ইবাদত মে ওর জরুরিয়াত জিন্দগি মে জিতনা ইতবা সুন্নত হোগা, ইসি কদর আল্লাহ তাআলা কি তরফ সে হিদায়ত কা ফেজান হোগা। মেরে দোস্তো, বুজুর্গ আজিজো, ইমাম মালিক রহমাতুল্লাহি কা কওল হে, ইস উম্মত কে বাদ ওয়ালে সুধর নহি সকতে, উনকি ইসলাহ নহি হো সকতি জব তক উম্মত ও না করে জো উম্মত কে পহলো নে কিয়া হে। ইসলিয়ে সবসে পহলে জোহদ কো গৌর করনা হে কি জোহদ কিস তরীকা-এ মেহনত কা নাম হে। জব তক ও তরীকা-এ মেহনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আপকে সাহাবা কে, আপকে সাহাবা ওয়ালে জজবে, আপকে সাহাবা ওয়ালে তরীকে ওর আপকে সাহাবা ওয়ালে নেহজ পর উম্মত মুজতামা না হোগি, উস ওয়াক্ত তক আম তৌর পর উম্মত কি হিদায়ত কে ফয়সলে নহি হোগে। ইসলিয়ে কি আল্লাহ রাব্বুল ইজ্জত নে হিদায়ত কে লিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইতাআত কো শর্ত করার দে দিয়া হে। ইন তুতিউহু তাহতাদু, আগর তুম নবী কি ইতাআত পর হো তো হিদায়ত পর হো। ইসলিয়ে হামে আপনি জিন্দগি কে হর শোবে কো, ইয়ানি দাওয়াত কো, ইবাদত কো ওর জরুরিয়াত জিন্দগি কো জো পুরে মুআশারে সে মুতাল্লিক হে ওর তমাম মামলাত সে মুতাল্লিক হে, জব তক ইন তিনো লাইনো সে আপনে আমল কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমল কি মুশাবে না করেঙ্গে, উস ওয়াক্ত তক হিদায়ত হাসিল নহি হো সকতি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দুস্তর বুজুর্গ, খুতবায় মসনুনার পরে হযরত বলেন যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু, হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তায় মেহনত কে শর্ত লাগাইছে। যখন হেদায়েতের রাস্তা, হেদায়েত পাওয়ার জন্য ওই রাস্তায় মেহনত হবে, তো বলেন যে হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। বলেন যে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে শর্ত দিয়েছেন, কিন্তু বলেন যে ভাই এখন আমাদের মেহনতটা বুঝতে হবে, কোন মেহনত করলে আল্লাহ জাল্লা শানহু হেদায়েত দিবেন, কোন রাস্তার উপরে মেহনত করলে, কোন তরিকায় মেহনত করলে আমরা হেদায়েত পাইব, বলেন যে সেটা আমরা বুঝতে হবে। হেদায়েত পাওয়ার মাধ্যম কি সেটা আমাদের বুঝতে হবে। বলেন যে দুষ্ট অতরিয়াতে তো অনেক মেহনত আছে, চালু আছে। বলেন যে এরকম ব্যবসার মেহনত এমনি ভাবে, বলেন ক্ষেত কামানোর মেহনত এমনি, মাল কামানোর মেহনত, বলে এই সমস্ত মেহনত যে এইগুলা হেদায়ত পাওয়ার কোন আসবাব নয়, এগুলার মাধ্যমে হেদায়ত পাওয়া যাবে না। বলতেন যে হেদায়ত পাইতে হলে হেদায়ত হইলে বুঝতো নবী যে এরকম ভাবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে তরিকায় মেহনত করছেন, এমনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় হেদায়তের মেহনত করছেন, এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই মেহনত যেইভাবে মেহনত করছেন, বলেন যে যখন এইরকম ওই তরিকায় আর ওই রাস্তায় মেহনত হবে, ওই রাস্তায় যখন মুজাহাদা হবে, তো সেটার উপরে আল্লাহ জাল্লা শানহু হেদায়ত দিবেন। তো হেদায়ত পাইতে হলে হেদায়তের জন্য শর্তই দিচ্ছেন যে মেহনত হইতে হবে, কিন্তু মেহনতটা সুস্থ বলেন যে সুন্নত তরিকায় হইতে হবে। হেদায়তের মেহনত যে হবে, দাওয়াত যে হবে, সেরকম সুন্নত তরিকায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের মুশাবেহা, অর্থাৎ সাহাবাই কেরাম যেইভাবে মেহনত করছেন সেইভাবে আমাদের সেই ঢঙ্গে আমাদের মেহনত হইতে হবে, সেই তরিকায় মেহনত হইতে হবে। বলে সেই নেহেজ আর সেই তরতিবে মেহনত হবে, যদি এই তরতিবে মেহনত হয় তাহলে হেদায়ত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলিয়ে দিয়েছে, ইন তুতিও তাহতাদু, যদি তোমরা অনুসরণ করো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে তোমরা হেদায়তের উপরে আসো, হেদায়ত পাবে। তো হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ এই শর্তই লাগাই দিয়েছেন মেহনত হবে, কিন্তু মেহনতটা বলেন যে নবীদের তরিকায় হইতে হবে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে মেহনত করছেন ওনাদের অনুকরণে হইতে হবে, ওই সুন্নত তরিকায় হইতে হবে। এই তরিকায় হইলে মেহনত বলেন হেদায়ত পাওয়া যাবে। আর তিনটা জিনিসের মধ্যে, দাওয়াতের মধ্যে, এবাদতের মধ্যে আর আমাদের জরুরিয়াত যে আমরা পুরা করবো, তিনটার মধ্যেই আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হইতে হবে, সুন্নত মোতাবেক হইতে হবে। দাওয়াতের মেহনত যেটা হবে সেটাও ওই সুন্নত তরিকায় হইতে হবে, আমাদের এবাদতকেও সুন্নত তরিকায় নিয়ে আসতে হবে, আর আমরার যে জরুরত পুরা করা, অর্থাৎ মুআশারাতের লাইনের যে দিন আছে আমাদের রেহেন সেহেন আর আমাদের লেনদেন, এগুলা সবটাই সুন্নত তরিকায় হবে। যখন সুন্নত তরিকায় হবে, মেহনত সুন্নত তরিকায় হবে আর নবীর তরিকায় ঢঙ্গে হবে, সাহাবাই কেরাম যেইভাবে মেহনত করছেন এই ঢঙ্গে যখন মেহনত হবে দুস্থ, তখন যাইয়া হেদায়ত আসবে। তো এই জন্য আমাদের বুঝতেই বোঝে মেহনতটা কি জিনিস, কোন এবং মেহনত করার মেহজার তরিকাটা কি, এই মেহনত যখন আমরা বুঝবো আর ওই তরিকায় দাওয়াতের সুন্নতের উপরে আমরা দাওয়াত দিব, আমাদের এবাদতটাকে ওই তরতিবের উপরে আনবো, আর আমাদের জরুরিয়তকে যখন আমরা ওই সুন্নত মোতাবেক পুরা করব, তো সেটার পরে আমরা হেদায়ত পাইব। এই জন্য বলেন যে এটা তো শর্ত যে যদি তোমরা অনুসরণ করো, এতাত করো, তাহলে তাহলে হেদায়ত পাবে। তো এই জন্য বলেন যে এই সব লাইনে, এই তিন লাইনের মধ্যেই আমাদের সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নত মোতাবেক আমাদের কাম হইতে হবে। দাওয়াত কে জরিয়ে সবচেয়ে পহলে আপনে ইয়কিনো কি দুরুস্তগি হয়, ইসলিয়ে কে সারে দিন কা মাদার ঈমান পর হে। আম্বিয়া আলাইহিস সালাম সবসে পহলে ইস কালমে লা ইলাহা ইল্লাল্লাহ ইসকি মেহনত ওর ইসকি দাওয়াত কো লেকার আয়ে হ্যায়, ইসলিয়ে কে কালমে লা ইলাহা ইল্লাল্লাহ জব তক ইসকা ইখলাস ইসকা ইয়কিন হাসিল না হো উস ওয়াক্ত তক কিসি মুমিন কে লিয়ে হারাম সে বচনা মুমকিন নাহী হ্যায়। হাদীসে সাফ ফরমায়া হ্যায় কালমে লা ইলাহা ইল্লাল্লাহ কা ইখলাস ইয়ে হ্যায় কে আপনে কহনে ওয়ালে কো হারাম সে রোক দে। মেরে দোস্তো বুজুর্গ আজিজো, মুখতসর সওয়াল মুখতসর বাত ইয়ে হ্যায় কে ইয়ে কালমে কা ইখলাস কেসে হাসিল হো ওর ঈমান কে আন্দর ও কুওয়ত ওর ঈমান কে আন্দর ও তাজগি কেসে হো, জো ঈমান মুমিন কো আল্লাহ কে হুকমো পর চলায়ে ওর মুমিন কো হারাম সে বচায়ে, ইস ইয়ে ঈমান কেসে হাসিল কিয়া যায়ে। বহুত মুখতসর বাত হ্যায়। حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو ایمان کی تجدید کا حکم فرمایا ہے کہ اپنے ایمان کو تازہ کرتے رہا کرو۔ صحابہ کرام اپنے ایمان کو تازہ کیسے کیا کرتے تھے، اس کا سمجھنا جاننا ہر کام کرنے والے کے پرانے نائے کے لیے انتہائی ضروری ہے۔ وہ کیا طریقہ محنت ہے، جس طریقہ محنت سے ایمان میں تازگی پیدا ہوتی ہے۔ صحابہ کرام سے ایک نہیں بلکہ متعدد صحابہ سے یہ بات ثابت ہے کہ وہ ایک ایک سے ملاقات کرتے اور ملاقات کر کے کہتے، قم بنا نؤمن ساعتن، تعال بنا نؤمن، تعال بنا نؤمن ساعتن، اجلس بنا نؤمن ساعتن۔ عبداللہ ابن رواحہ رضی اللہ تعالی عنہ صحابہ سے ملاقاتیں کرتے، کہتے قم بنا، اٹھو ہمارے ساتھ، اب پھر اپنی ایمان لائیں گے۔ ازواج نے جو فرماتے تھے آؤ ہمارے ساتھ بیٹھو میرے پر ایمان لائیں گے. امام بخاری رحمت اللہ علیہ نے معاذ بن جبل رضی اللہ عنہ کے اس عمل سے ہی یہ بات ثابت کی ہے کہ مجالی سے ایمان یہ ایمان کی تقویت کا ذریعہ ہے, اور یہ ایمان کے ازدیاد کا اور ایمان کی تجدید اور ایمان میں کمال پیدا کرنے کا عمل ہے. میرے دوستو عزیزو بزرگو, اس بات کو اچھی طرح سمجھ لینا چاہیے کہ ہمارے گشتوں کا اور ملاقاتوں کا جو اصل بنیادی مقصد ہے, جتنے مسجد سے باہر کے پھیلے ہوئے مادی نقشے ہیں ان سارے نقشوں سے کچھ نہ ہونے کا یقین اور اللہ کی ذات عالی سے اس کے عوامل کے ذریعے براہ راست فائدے اٹھانے کا یقین پیدا کرنے کے لیے, اس کا یقین پیدا کرنے کے لیے حسماتے تھے ہمیں گشتوں کے ذریعے امت کو نقشوں کے یقین سے, گشتوں کے ذریعے امت کو نقشوں کے ماحول سے نکالنا ہے اور صحابہ کی طرح مسجدوں میں ایمان کے حلقوں میں لا کر جوڑنا ہے. یہ ہمارے گشت کا مقصد ہے کہ فاسد یقین کے بننے کے ماحول سے نکال کر ایمان کی ترقی اور ایمان کی تقویت کے ماحول کے اعمال میں لا کر ایک ایک امتی کو جوڑا جائے. یہ ہمارے گشت کا اصل موضوع ہے. صحابہ کرام اپنے ایمان کی تجدید کے لیے, اپنے ایمان کی تازگی کے لیے صحابہ سے ملاقاتیں کرتے تھے اور کہتے تھے اٹھو ہمارے ساتھ, چلو ہمارے ساتھ, آؤ بیٹھو ہمارے ساتھ, میرے پر ایمان لائیں گے. اتنا فرمایا کرتے تھے یہ کام میں اس لیے کرتا ہوں تاکہ میرے ایمان میں ترقی ہو. میرے دوستو عزیزو بزرگو, کلمہ لا الہ الا اللہ اس کا تاثر, اس کا اخلاص دلوں میں پیدا کرنے کے لیے سب سے بنیادی کام یہ ہے کہ مساجد کو ایمان کے حلقوں سے آباد کیا جائے اور وہاں غیب کے تذکرے, تمام مشاہدات, تمام تجربات, تمام مصنوعات, جتنا اللہ کا غیر ہے اس سب کے انکار کے ساتھ محض اللہ رب العزت کے حکموں اور اللہ کے رسول کے وعدوں کے یقین پر اپنے یقینوں کو لایا جائے. اس سے مقصود اسباب کا ترک کرنا نہیں ہے, بلکہ اس سے مقصود اسباب سے یقین کو ہٹا کر محض اللہ تعالی کے عوامل سے کامیابی پر اپنے یقین کو لانا مقصود ہے. میں عرض کر رہا ہوں ضروری بات ہے, یہ کلمہ لا الہ الا اللہ اس کے یقین کو حاصل کرنے کے لیے اور اس کے اخلاص کو حاصل کرنے کے لیے سب سے بنیادی عمل یہ ہے کہ مسجدوں کو ایمان کے حلقوں سے آباد کیا جائے. یہی اصل بنیادی عمل ہے جو صحابہ کرام اپنے ایمان کی تازگی اور اپنے ایمان کی تجدید کے لیے کیا کرتے تھے. اس لیے اس بات کا سب خیال رکھیں کہ اپنے مقام پر ہوں یا اللہ کے راستے میں نکلے ہوئے ہوں, اپنی مسجدوں کو ملاقاتوں کے دوران ایمان کے حلقوں سے اور دعوت کے عمل سے خالی نہ چھوڑا جائے. اگر دو ساتھی بھی مسجد میں ہیں تو ایک ساتھی مسجد میں رہے, باقی دوسرا آدمی لوگوں سے ملاقاتیں کر کے ان کو تیار کرے. جب ساتھی زیادہ ہو جائیں تو مسجد کے اندر دعوت کا اور آنے والوں کے اکرام کا اور آنے والوں کی بات سمجھانے کا ماحول بنا لیا جائے, اور باقی ساتھی ملاقاتیں کر کے بازاروں سے, ہوٹلوں سے اور گلیوں سے اور گھروں سے ایک ایک ایمان والا جہاں بھی ہے اسے دعوت دے کر ایمان کے حلقوں میں آنے کے لیے انتہائی نرمی سے, پیار محبت سے آمادہ کیا جائے. جو آنے کے لیے تیار ہو جائے انہیں مسجد کے ماحول میں ہی لا کر بات سمجھاؤ, اس لیے کہ مسجد کا ماحول یہ سب سے زیادہ مؤثر ہے دلوں میں بات کے اترنے کے لیے. مولانا الیاس صاحب رحمت اللہ کا محفوظ ہے کہ کان میں بات ڈالنا تبلیغ نہیں ہے بلکہ دلوں میں اتارنا تبلیغ ہے. بات دلوں تک اترنے کے لیے مسجد سے بہتر اور کوئی جگہ نہیں ہے. صحابہ کرام کے واقعات پر غور کریں گے تو مسجد کے اعمال اور مسجد کی اہمیت سامنے آئے گی. میرے دوستو عزیزو, ہمیں پوری کوشش باقی کرنی ہے کہ ہمارا کام محمد صلی اللہ علیہ وسلم اور صحابہ کرام کے طریقے اور نہج کی طرف آئے, اس لیے کہ میں عرض کر چکا ہوں کہ اس امت کے بعد والوں کی اصلاح اس طریقہ محنت میں ہے جو طریقہ محنت پچھلوں کا تھا. وقت ثقیف نے کہا ہم اسلام تو قبول کریں گے, نماز نہیں پڑھیں گے, زکوٰۃ نہیں دیں گے, دین کی محنت نہیں کریں گے, تین سال تک اپنے بتوں کو نہیں توڑیں گے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اس سب کا اعلان یہ فرمایا کہ ان کو مسجد میں رکھو, اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں گے. چور سے چوری ہو گئی, آپ نے اس کو مسجد کے ستون سے باندھ دیا, فرمایا کہ اعمال مسجد اس کے دل میں چوری کی نفرت پیدا کریں گے. تو فیل میں توسی رضی اللہ تعالی عنہ اپنے کان بند کر کے آئے تھے کہ آپ کی بات سننا نہیں چاہتے تھے, لیکن مسجد میں داخل ہوئے اندر سے دل چاہا کہ آپ کی بات سنیں, کان سوری نکالی اور اسلام آپ کی بات سنی اور اسلام قبول کیا, اپنی قوم کو دعوت دے کر 80 خاندانوں کے اسلام میں داخل ہونے کا ذریعہ بنے. یہ تمام واقعات امت کو اس بات کی تعلیم دینے کے لیے ہیں کہ ہدایت کے اور تربیت کے اور اللہ کے تعلق کے حاصل کرنے کی اصل جگہ مسجد ہے. ہم ضرور ملاقاتیں کریں, ایک فرد کے پاس جائیں, لیکن ہماری ملاقاتوں کا اصل مقصد ہے ایمان کے حلقوں میں جوڑنے کے لیے, ایک ایک امتی کو دعوت دے کر مسجد کے ماحول میں ایمان کے حلقوں میں لا کر جوڑا جائے. یہ ہماری ملاقات کا اصل مقصد ہے. فضائل اگر مساجد کے غور کیے جائیں, حدیث میں آتا ہے اللہ رب العزت مسجد میں آنے والے سے اس سے بھی زیادہ مل کر خوش ہوتے ہیں جو اپنے دو اپنے رشتے دار سے مدت کے بعد مل کر خوش ہوتا ہے. جب اللہ رب العزت آنے والے جتنا خوش ہوتے ہیں لانے والے سے کتنے زیادہ خوش ہوں گے. ایک اللہ کے بندے کو اللہ سے کے گھر میں لے آنا اور اللہ سے اس کو ملا دینا, مولانا الیاس صاحب فرماتے تھے جتنا خالق کو مخلوق سے جتنا مخلوق کو خالق سے جوڑنے کی محنت کرو گے اللہ تعالیٰ کو اتنا ہی زیادہ راضی کرو گے. میں ضروری بات عرض کر رہا ہوں, بار بار عرض کر رہا کہ مساجد میں مغیبات کے حلقے اور ایمان کی مجلسوں کا قائم کرنا اس لیے ضروری ہے تاکہ اللہ کے گھر میں جمع ہو کر اللہ کی بڑائی کو سننے سے اور اللہ تعالیٰ کے وعدوں کو سننے سے جتنا مسجد سے باہر کا پھیلا ہوا نقشہ ہے, تمام مادی شکلوں کا, تمام تجارتوں کا, سرمایہ داریوں کا اور تمام حکام کا اور تمام ایجادات اور مصنوعات کا, اس سب کا یقین دلوں سے نکلے اور اللہ رب العزت کی ذات عالی سے براہ راست محمد صلی اللہ علیہ وسلم کے طریقوں پر فائدے اٹھانے پر ہمارا یقین آئے. اس غرض کے لیے گشت ہیں, اس غرض کے لیے مسجدوں کو ایمان کے حلقوں سے آباد کیا جاتا ہے. فرماتے تھے جب تک امت کا اس طرح مسجد سے تعلق تھا, امت کے اخلاق, امت کے معاملات, امت کا معاشرہ اور امت کا اللہ کی ذات کے ساتھ تعلق اس میں ہر دن اضافہ ہو رہا تھا. لیکن امت کا مسجد سے بے تعلق ہونا یہ امت کی بے دینی اور امت کے اللہ سے دوری کا اللہ سے دوری کی علامت ہے. کیونکہ حدیث میں آتا ہے کہ جس کو مسجد میں آتے جاتے دیکھو اس کے مومن ہونے کی گواہی دے دو. متقی کے متقی کا گھر تو مسجد سے ہی معلق اور مسجد سے ہی متعلق رہتا ہے, مومن کا دل مسجد سے ہی متعلق رہتا ہے. اس لیے میرے دوستوں, بزرگ عزیزوں, امت کی تربیت کا, تعلیم کا اور اللہ سے تعلق کا جو سب سے بنیادی عمل ہے اور سب سے بنیادی کام ہے, وہ ایک ایک امتی کو گشتوں کے ذریعے سے اعمال مسجد سے جوڑنا ہے. یہ پوری بات میں نے ایمان کے سیکھنے اور ایمان کی تجدید سے متعلق عرض کی ہے, اس لیے کہ صحابہ کرام کا معمول یہی ملتا ہے کہ وہ دعوت دے کر مسجد میں ایمان کے حلقوں میں جڑنے کے لیے آمادہ کیا کرتے تھے. آپ نے بارہا سنا ہوگا کہ کھلے بازار سے سارے محدثین کے امام ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ وہ دعوت دے کر لوگوں سے کہہ رہے تھے کہ مسجد میں تعلیم کا حلقہ چل رہا ہے, تم بازار میں کیوں ہو. میرے دوستو عزیزو, اس طرح ہمیں بھی ایک ایک امتی کو دعوت دے کر اعمال مسجد سے جوڑنے کی کوشش کرنی ہے. তো বলেন যে ভাই দোস্তর বুজুর্গ তারা সমস্ত আমরা আলী ইসলামী মেহনত করছেন, বলেন যে যাতে দিলে রেখি সই হয়ে যায়, সমস্ত নকশার থেকে মানুষের সমস্ত সুরত আর আসমান থেকে মানুষের রেখি হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতের উপরে রেখি চলে আসে. বলেন যে দোস্তর এটা সমস্ত দিনের ভিত্তি, বলেন যে দিনের সব আসল হল এই দিনের রেখিনকে সহি করা, আর এদের জন্য সমস্ত সাহাবায়ক নবীগণ এই মেহনত করছেন. এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতের মধ্যে লাগাইছেন. কিসের মেহনতের মধ্যে লাগাইছেন? যে দিনের উপরে দিনের ইকিনকে কি করে সহি করা যায়, আর যত নকশা আছে যত আসবাব আছে সেটার থেকে কি করে বলে যে তার ইকিন সরিয়ে যায়, বলে এইরকম ওই পরিমাণে মেহনত তার করতে হবে, দিনের মধ্যে ওই পরিমাণে ইকিন আর ইমান হাসিল করতে হবে, যার মাধ্যমে সে হারাম থেকে বাঁচিয়ে যায়। স্মরণ করো মোহসেন ইমানের এখলাস কি, বলেন যে ইমান কলমা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এখলাসের সাথে পড়ো। এখলাসের সাথে এখলাস কি, বলেন এখলাস হইল যে তোমাকে আল্লাহর নিষিদ্ধ আর হারাম কাজ থেকে বিরত রাখে। ওই পরিমাণে ইমান একিন বানাইতে হবে যেটা আমাকে আল্লাহর নাফরমানির থেকে বিরত রাখে এবং আল্লাহর হুকুমের উপরে দাঁড় করায় দেয়। এই পরিমাণে একিন আমাদের দিলের মধ্যে বানাইতে হবে। এই বানানোর জন্য আল্লাহ রসুলে হুকুম দিয়েছেন। ঠিক এমনি ভাবে মুক্তসর ভাবে সংক্ষিপ্ত ভাবে বলতেছেন যে দুস্থ আমাদের ইমানকে নতুন করতে হবে, তাজা করতে হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ইমানকে নতুন করার জন্য ওনাদেরকে লাগাইছেন। ইমান নতুন কেমনে হবে, বলেন ইমানটা কেমনে আমাদের এই নতুন হবে, তাজা হবে, আর ইমানটা আমাদের কেমনে মজবুত হবে, বলে সেটার জন্য দুস্থ ইমানের একটা মাহল বানাইতে হবে, ইমানের একটা হালকা রাখতে হবে। এই জন্য সাহাবাইকার আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জিন্দিগিতে পাওয়া যায় যে ওনারা কিভাবে ইমানকে নয়া করছেন। এই জন্য কোন সাহাবাইকার বলছেন কোন বিনা তুমি দাঁড়াও আমরা আমাদের ইমানকে বাড়াই, আমাদের রবির উপরে ইমান বাড়াই। কোন সাহাবি বলছেন যে বসো আর আমরা আমাদের ইমানকে বাড়াই, ইমানের মজলিস লাগাই। ঠিক এমনি ভাবে কোন সাহাবি বলছেন যে আসো আর এরকম ভাবে আমরা কি করি ইমানের মজলিসে বাড়াই, ইমানের আলোচনা করি। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্ত হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে আসো আমরা ইমান বাড়াই, বসো। এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ভাই তুমি থামো আমরা আমাদের ইমামকে বাড়াই। বুদ্ধিস্ত আর বুজুর্গ বলেন যে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই কথার উপরে বানাইছেন যে এই একটা অধ্যায় খাড়া করছেন এই কথার উপরে যে ইমান আমাদের বাড়াইতে হলে কি করতে হবে, ইমানের মজলিস লাগাইতে হবে, ইমানের মজলিসের কথা। তো এইরকম মসজিদের ভিতরে ইমানের মজলিস হবে, বিভিন্ন জায়গার থেকে আমাদের কি করতে হবে, বলে যে ইমানের মজলিসের মধ্যে আনতে হবে। আজকে সাথীদেরকে ওই মুজবাতের কথা যখন আলোচনা করতে থাকবো, মুজাকেরা হবে, তখন আমাদের ইমান বাড়তে থাকবে। এই জন্য বলে আমাদের যে গাস্ত, এই গাস্তটার উদ্দেশ্যটা কি, গাস্তটার উদ্দেশ্যটা হইল বা মসজিদের বাইরে যত আসবাব চিল আসবাব আছে সেগুলার এনকার করা, তার থেকে একদিনকে সরাইয়া আল্লাহ জাল্লাহ শানুর আওয়ামির আল্লাহর হুকুম পুরা করার মাধ্যমে সরাসরি আল্লাহর জাতির থেকে হওয়ার একদিন দিলের মধ্যে পয়দা করা, এইটাই ছিল সাহাবাই কেরামের মামুন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলহি উনি ফরমাইছেন যে প্রথম যুগের শেষ যুগের উম্মতের ইসলাম আর এই শেষ জমানার উম্মতের বলেন যে বনা বলে সেটা প্রথম জমানার উম্মত যেভাবে বনছিল, যেভাবে তাদের ইসলাম হয়েছে শেষ জমানার উম্মতের ইসলাম সেখানের মধ্যেই। এই জন্য মসজিদের মধ্যে আমাদের কি করতে হবে, মসজিদের বাইরে যাই আমাদের গাস্ত হবে, মসজিদের বাইরে যাই এক এক ব্যক্তিকে আমরা সে যেই সুরতের মধ্যে আছে যে আসবাবের মধ্যে আছে সেই আসবাব থেকে আমাদের তাকে আলাদা করতে হবে, তাকে আলাদা করে আমরা মসজিদের পরিবেশের মধ্যে নিয়ে আসতে হবে। হযরত রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে গাস্তের আসল উদ্দেশ্যই হলো মানুষ যে সমস্ত আসবাবের ভিতরে আছে সেই আসবাব থেকে তাদেরকে আলাহিতা করা, আলাদা করে তাদেরকে এই ইমানের পরিবেশের মধ্যে নিয়ে আসা। আর আইনা সেইখানের মধ্যে কি করতে হবে, সেই ইমানের হালকার মধ্যে আইনা তাকে বসাইয়া আমরা আল্লাহ সমস্ত আসবাবের এনকার করাইতে হবে আর আল্লাহ জাল্লা শানুহুর হুকুমের দ্বারা আল্লাহর জাতের একদিন তাফসীর হুকুম পুরা করব। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদের সরাসরি হাজত কিনে নিব, পুরা করাইব, বলে যে সেখানে একদিন বসাইতে হবে দিনের মধ্যে। সেই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে মসজিদের ভিতরে উনি ইমানের হালকা লাগানোর কথা বলছেন, বলেন যে এইরকম ভাবে ইমানের হালকা লাগাইছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে মসজিদের মধ্যে ইমানের হালকার মধ্যে বসার জন্য হুকুম দিয়েছেন। আর মসজিদটা এমন এক জায়গা বলেন যে সেইখানের মধ্যে যখন আসবে আর ইমান মসজিদের পরিবেশের মধ্যে থাকবে তো এটার দ্বারা দেখা যায় যে তার দিলের মধ্যে কথা পড়বে। হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে দিলের মধ্যে কানের মধ্যে কথা পৌঁছে দেওয়া এটার নাম দাওয়াত নয়, বলকে দাওয়াত হইল তার অন্তরের ভিতরে তার দিলের ভিতরে কথাকে প্রবেশ করানো। তাহলে এটার জন্য সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। এই জন্য কত সাহাবাই কেরামের জিন্দগি যদি আমরা দেখতে যাই তাহলে আমরা সেটাতে দেখতে পাইব মসজিদের মাহলের মধ্যে যখন আসেন তখন তাদের সমস্ত ওই দুনিয়ার যে আসবাব চির আসবাবের একদিন থেকে তাদের দিলের মধ্যে খালিকের একদিন পয়দা হয়েছে। বলেন বনি সকিব যখন আসলো, বনি সকিব আসার পরে ওনারা শর্ত লাগিয়ে দিল যে আমরা মুসলমান হইতে রাজি আছি, কিন্তু আমরা নামাজ পড়ব না, আমরা জাকাত দিব না, আমরা আল্লাহর রাস্তায় বাহির হইব না, আমাদের দেবতাকে তিন বছর পর্যন্ত আমরা ভাঙতে পারবো না, তিন বছর পর্যন্ত আমাদের দেবতা থাকতে হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনাদেরকে মসজিদের মাহলের মধ্যে রাখো, মসজিদের পরিবেশে যখন ওনারা থাকবে আর ওনারা সেই মসজিদের পরিবেশ দেখতে থাকবে, তো এটার দ্বারা তাদের অন্তরের মধ্যে যে সমস্ত জিনিস আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। এমনি ভাবে এক বেচারা চুরি করছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনা হইল, বলেন যে তাকে মসজিদের মধ্যে রাখো, মসজিদের কোন খোটার সাথে বেঁধে রাখো, এটার দ্বারা সে যখন মসজিদের পরিবেশ দেখবে, আমলের পরিবেশ দেখবে, তো এর দ্বারা তার দিলের মধ্যে চুরির নফরত পয়দা হয়ে যাবে। বলেন যে চুরির ঘৃণা তার দিলের মধ্যে আসবে, সেটা ছুটবে। এমনি ভাবে তুবাইল ইবনে আমর বিনসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আল্লাহ রসুলের কথা শুনবেন না, এই জন্য ওনার কানের মধ্যে তুলা দিয়ে দিছে। কিন্তু যখন মসজিদে আসছেন আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন, ওনার দিলের মধ্যে আগ্রহ পয়দা হলো যে আরে ওনার কথাটা আমি শুনি, তো ওনার কানতে গিয়া এই মসজিদে আসার পরে এটা ওনার দিলের মধ্যে পয়দা হয়েছে, তো কানতে গিয়া উনি তুলা সরাইলেন আর এমনি ভাবে আল্লাহ রসুলের কথা শুনলেন, শোনার পরে ওনার দিলের মধ্যে পড়ে গেল, উনি এখানে মুসলমান হয়ে গেলেন। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য আমাদের গাছের উদ্দেশ্যটা কি? আমাদের গাছের উদ্দেশ্য হলো মসজিদের বাইরে যত লোক আছে, বলেন যে এক এক জনকের কাছে আমরা যাইব, এর মাধ্যমে যাইয়া যত আসবাবের মধ্যে সে আছে সেটার এনকার করতে হবে, অর্থাৎ এটার দ্বারা কিছুই হবে না, এটার দ্বারা কোনো কিছু তোমার হবে না, একমাত্র আল্লাহর হুকুম যখন তুমি পুরা করবে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের জাত থেকে সরাসরি তোমার সমস্ত কিছু প্রয়োজন পুরা হবে। বলেন যে এই জন্য তারে ওই নকশার থেকে মসজিদের মধ্যে আনতে হবে, আর মসজিদের মধ্যে আনার পরে মসজিদের আমলের মধ্যে রাখতে হবে। এই জন্য মসজিদকে আমাদের খালি রাখা যাবে না, মসজিদের মধ্যে আমাদের আমল চালু রাখতে হবে। অথচ ভাই এটা বহুতই জরুরি কথা, ইয়ারের সাথে আমরা সবই এই কথাটা নিই যে মসজিদের মধ্যে আমাদের খালি থাকবে না, মসজিদের মধ্যে আমল চালু থাকবে। দুইজনে যদি হয় একজন মসজিদের মধ্যে এরকম ইমানের কথা মসজিদের মধ্যে থাকবে ইমান আমলের কথা বলার জন্য, আর একজন বাহিরে যাবে, বাহিরে যাইয়া বাহিরে যে সমস্ত মানুষ আছে বিভিন্ন জায়গার মধ্যে ওনাদেরকে এরকম খুশামত করে মসজিদের মধ্যে আনবে, আইনা ওনার কাছে বসে দেবে, কোন এরকম ভাবে ইমানের কথা গাইবের কথা বলতে থাকবে, যত সময় পর্যন্ত মুজিবাতের মুজাকের মধ্যে না বসবে আর আল্লাহ জাল্লা শানুর কুদরতের কথা না শুনবে ওই মসজিদের পরিবেশের মধ্যে, বলেন যে দিলের মধ্যে আসবে না। বলেন যে হজরত যে বলছেন দুস্থ যে কথা দিলের মধ্যে আসতে হবে, বলেন যে এটা সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ, মসজিদের পরিবেশে যখন আসবে আসার পরে যখন এই কথাগুলো সে শুনতে থাকবে তো তার দিলের মধ্যে যাবে তার আসর করবে। এই জন্য দুইজন হইলেও আমরা একজন বাইরে যাই, আর যদি কয়েকজন আমরা হই আমরা হয়ে গেলাম, তো এইখানে কয়েকজন মসজিদের ভিতরে থাকবে আর বাকি আমরা জমাট বানাইয়া বাইরের মধ্যে যাইব, যাইয়া ওদেরকে মসজিদের বাহির থেকে আনবো, যারা আসতে থাকবে ওদেরকে আমরা এইরকম মসজিদে তালিমও চলতেছে আর যে আইলো তার আনে ওনার এখরামও আমরা করবো, আর এরপরে ওনাদেরকে নিয়ে দুষ্ট বলেন যে আমরা ইমানের কথা বলতে থাকবো, গাইবের কথাবার্তা বলবো, বলেন যে যতই বলতে থাকবো আর আমাদের যতই কথার কথাগুলো আমাদের আপসে মুজাকেরা হইতে থাকবে ততই যাইয়া সেটা দিলের মধ্যে বসতে থাকবে। সেই জন্য মসজিদের মধ্যেই আমাদের সব বাইকে নিয়ে আসতে হবে এবং মসজিদের মধ্যেই উম্মতকে জমা করতে হবে। ফলে মসজিদের মধ্যে আনার পরেই উম্মতের এইরকম দিন আর তার সব দিন বাকি থাকবে, বলেন যে দাওয়াত থাকবে, এমনি ভাবে তার এবাদত আর মুআমালাত আর মুআশারাত যেখানে বলা হয় সেটার মধ্যে দিন দাঁড়িয়ে আসতে থাকবে। যত বেশি তার ইমান একদিন বনবে তত এই তার এবাদত সহি থাকবে, তার মুআমালাত আর এই যে রেহেন সেহেন আর মুআশারাত এইরকম ভাবে এগুলো সব তার ঠিক থাকবে। এই জন্য বলেন যে দুস্থ আমাদের বাহিরের থেকে মানুষকে মসজিদের ভিতরে আনতে হবে, যেরকম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনছেন, আইনা মসজিদের মধ্যে বসাইছেন, মসজিদের মধ্যে বসাইয়া এরকম তাদেরকে দাওয়াত দিছেন। রহিসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদের বাহিরে গেছেন, মসজিদের মধ্যে তালিমের হালকা চলতেছে, উনি বাহিরে গেছেন, বাহিরে যাইয়া মানুষকে উনি দাওয়াত দিছেন বাজারে, যারে তোমরা বাজারের মধ্যে ব্যস্ত হয়ে আসো অথচ মসজিদের মধ্যে তালিমের হালকা চলতেছে, তো সেইখান থেকে উনি রহিসুল মুহাদ্দিসিন হইয়া উনি বাহির থেকে বাজার থেকে মানুষকে মসজিদের পরিবেশের মধ্যে আনছে। এই জন্য যে মসজিদের মধ্যে বলেন দুস্ত মানুষের ইসলাহ আর মানুষের এইরকম এথিনের এসলা আর তার লেনদেন আর তার রেহেন সেহেন এগুলা দুরুস্ত করতে হলে মসজিদের পরিবেশের মধ্যে সবকে আমাদের নিয়ে আসতে হবে। আর এই মসজিদের পরিবেশের মধ্যে আনার পরে যখন সেখানের মধ্যে সেই পরিবেশে থাকবে তখনই তার মধ্যে এই জিনিস পয়দা হবে। আর যখন হজরতজি রহমতুল্লাহ ফরমাইছেন যে যখন উম্মত মসজিদের সাথে জোড়া ছিল, মসজিদের সাথে তাদের সম্পর্ক ছিল, মসজিদের মধ্যে তাদের এই মানি হালকার মধ্যে তারা বসত, তো তাদের এবাদতের এবাদত তাদের সঠিক ছিল, আর মুআমালা তো ঠিক ছিল, মুআশারা তো তাদের ঠিক ছিল। আর যখন উম্মত মসজিদ থেকে আলাদা হয়ে গেছে তো উম্মত বাতিলের শিকার হয়ে গেছে, ওইগুলোর মধ্যে বাতিল হয়ে ঢুকছে। এই জন্য আমাদের আবার পুনরায় ওই পুরানো জায়গার মধ্যে যেতে হবে, ফিরে সমস্ত বলেন যেটা জরুরি কথা যে আমাদের সমস্ত ভাইদেরকে মসজিদের সাথে যুক্ত হবে এবং মসজিদের আমলের মধ্যে সব ভাইদেরকে আমাদের শরীক করতে হবে। উম্মত কে দীনি ও দুনিয়াবি মাসায়েল কে হাল কা তাআল্লুক বরাহ রাস মসজিদ সে থা। ঈমান সিখনা হো তো মসজিদ সে, ইলম হাসিল করনা হ্যায় তো মসজিদ সে, ওর আগর কোই জমিনি আসমানি বলা আ জায়ে তো উসকো উসকা উসসে উসকো রোকনা ওর উসকো হটানা মসজিদ সে। আগর বারিশে রুক জায়ে তো মসজিদ সে জাকার বারিশে বরসাই জাতি থি, আগর সৈলাব আ জায়ে তো মসজিদ সে জাকার সৈলাব কো রোকা জাতা থা। ইতনি জবরদস্ত আগ নিকলি পাহাড় সে জো সারে মদিনা কো জলাকর খাক কর দেতি। উমর রাদি আল্লাহু তাআলা আগ কি খবর সুনতে হি সিধে মসজিদ মে গয়ে ওর তুমে দায়ের দিয়ে আনাস ফরমায়া কি তমিম ইয়ে আগ নিকলি হ্যায় পাহাড় সে পাহাড় মে দাখিল করকে আও। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, তমাম দুনিয়াবি উখরাবি মসাইল কা হাল কা তাআল্লুক বরাহ রাস মসজিদ সে থা। এক এক উম্মতি আপনে মসাইল কে হাল কে লিয়ে মসজিদ কি তরফ কদম উঠায়া করতে থা। আবু আবাহি রাদি আল্লাহু তাআলা আন কর্জ মে ইতনে কর্জ মে ইতনে জাদা মগলুব হো গয়ে কি উস কর্জ কি আদায়গি সে আজিজ আ গয়ে। আপনে মসজিদ আ কর বেঠে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া, এ আবু মামা ক্যা বাত হে, আর্জ কিয়া কি ইতনা কর্জা হে জিসকি আদায়গি সে মে আজিজ আ গয়া হুঁ। আপনে ফরমায়া, এ আবু মামা হাম তুমে ইস দুআ না সিখলা দে, আগর তুম পর ইয়মন কে পাহাড় কে বরাবর ভি সোনা তুমারে উপর কর্জা হো তো আসানি সে আদা হো জায়ে। ইন ওয়াকিআত কো গৌর কিয়া করো কি আমাল মসজিদ সে ওর মসজিদ সে কিস তরহ মসাইল কো হল করানা দৌর সাহাবা মে আম আম রিওয়াজ থা, আম আম মামুল থা কি কোই বাত পেশ আয়ে ফরা মসজিদ মে চলো আল্লাহ সে কহো। মেরে দোস্তো বুজুর্গো আজিজো, জিতনি মাদি শকলে হ্যায় ইনহোনে মসাজিদ সে বেএতবার নামাজ কে ভি রোকা হুয়া হ্যায়, বেএতবার মসাইল কে হল কে ভি রোকা হুয়া হ্যায়, বেএতবার ইয়কিন কে ইজদিয়াদ কে ওর বেএতবার ইলম কে হাসিল করনে সে ভি রোকা হুয়া হ্যায়। ইসলিয়ে হর ঈমান ওয়ালে সে মসজিদ কে লিয়ে ওয়াক্ত কা মুতালবা হ্যায়। সাহাবা ইকরাম কি তরতিব থি পুরা দিন পুরি রাত আধা দিন আধি রাত তিহাই দিন তিহাই রাত। হযরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু কি আপনে সাথী কে সাথ জোড়ি বনি হুই থি কে তো এক দিন মসজিদ মে রহেগা মে কমানে মে রহুঙ্গা, আজ এক এক দিন মে মসজিদ মে রহুঙ্গা তো কমানে মে রহেগা। এসে ভি সাহাবা হ্যায় কি জিনহোনে আপনে শরীক কে সাথ মামুল কিয়া হুয়া থা। তমাম দিন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজলিস মে ওর আপকে মহফিল মে ওর আপকে দিন কে তাকাজো পর রাহা করতে থে। বলকে ইহা তক রিওয়ায়ত মে মিলতা হ্যায় এক সাহাবী নে আকর শিকায়ত কি হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি ইয়া রাসূলুল্লাহ, যে মেরে সাথ কারোবার মে শরীক হ্যায় মগর ইয়ে আপকে পাস বৈঠা রহতা হ্যায়, ইয়ে কারোবার নহীঁ করতা ওর মে আকেলা কমাতা হুঁ। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া কি তুমে তুমারি দোকান পর জো রিস্ক মিল রহা হ্যায় তুমারি তিজারত সে নহীঁ, বলকে ইস জো তুমারা ভাই মেরে পাস রহতা হ্যায় ইসকে জরিয়ে সে আল্লাহ তুমে রিস্ক দে রহে হ্যায়। সাফ রিওয়ায়ত মে ফরমায়া লাআল্লাকা তুরজাকু বিহি, তুজে জো রিস্ক মিল রহা হ্যায় দোকান পর ওই রিস্ক উস তেরে সাথী কো ইয়ে সে মিল রহা হ্যায় জো মসজিদ কো ওয়াক্ত দে রহা হ্যায়। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, হম নহীঁ কহতে কি কারোবার ছোড় দিয়ে যায়ে ওর আসবাব তর্ক কর দিয়ে যায়ে, اسباب کے ترک کرنے کی دعوت نہیں دیتے اور سمجھتے تھے اسباب کا اور اہل عیال کا ترک کرنا مجاہدہ نہیں ہے، ان کے اشتغال کو اور ان کی مشغولی کو کم سے کم کرنا مجاہدہ ہے۔ اس لیے ایک ایک امتی سے ملاقات کرنے، ایک ایک امتی کو دعوت دینے کے لیے صبح سے شام تک کتنا وقت درکار ہے؟ میرے بزرگ دوستو عزیزو، کم سے کم آٹھ آٹھ گھنٹے کی تو হম সবক নিয়ত করি চাহিয়ে, আট আট ঘন্টে কি তো হম সবক নিয়ত করি চাহিয়ে। ঢাই ঘন্টা এক অনুমান হ্যায় মেহনত কা, یہ کوئی وقت کی قید نہیں ہے، جتنا صبح سے شام تک وقت فارغ کرو۔ اصل مقصود یہ ہے کہ مسجد آباد ہے، مسجد سے 24 گھنٹے آباد رہے۔ کوئی صبح میں وقت دے گا، کوئی شام میں دے گا، کوئی ظہر میں دے گا، کوئی عصر میں دے گا، ہر نماز کے بعد مسجد کے اندر وہ اعمال، ان اعمال کا ماحول قائم رہے کہ مسجد میں نماز کے لیے آنے والوں کو اور گشتوں کے ذریعے مسجد میں لانے والوں کو مسجد کے ماحول میں دین سکھلایا جائے اور انہیں دین کی محنت پر آمادہ کیا جائے اور ان کے دل میں دین کی اور آخرت کی اہمیت اور مسجد میں ایمان کے حلقے کے ذریعے ان کو ایمان کی حقیقت، یعنی ان میں ایمان کی حقیقت کو اتارا جائے۔ اصل مقصد یہ تھا، اس لیے صبح سے شام تک مسجدوں کے آباد ہونے کے لیے 2.5 گھنٹے کی محنت یا اس ملاقات کو کسی وقت کے ساتھ محدود نہیں کیا جا سکتا، بلکہ جو ایمان والا مسجد کو جب بھی وقت دے، حضور اکرم صلی اللہ علیہ وسلم، عشاء کی نماز حالانکہ تاخیر سے ہوتی تھی لیکن آپ عشاء کی نماز کے بعد انصار کے محلے میں جاتے اور آپ رات کو انصار کے سے ملاقات کرتے اور دیر تک آپ کھڑے کھڑے انصار کو ہجرت سے پہلے کا واقعات سنایا کرتے تھے۔ یہ آپ کا معمول عشاء کے بعد بھی تھا۔ میں اس لیے عرض کر رہا ہوں کہ جو مسلمان جس وقت جہاں فارغ ملے اس سے ملاقات کی ترتیب بنائی جائے۔ اب مسجد کوئی دفتر نہیں ہے کہ اتنے بج کر اتنے منٹ تک کام چلے گا پھر ختم ہو جائے گا، نہیں میرے بزرگ دوستو عزیزو، ہر ایمان والے سے اس کا فارغ وقت مسجد کے لیے درکار ہے۔ مولانا صاحب فرماتے تھے اگر ہر مسلمان اپنا فارغ وقت مسجد کو دے دے تو باہر کا سارا باطل ختم ہو جائے۔ جتنا بازاروں میں گھروں میں باطل ہے وہ فارغ وقت کے مسجد سے باہر گزرنے کی وجہ سے ہے۔ ہر ایمان والے کا فارغ وقت مسجد کے لیے دے دو، اس یہی سارے باطل کا علاج ہے۔ اس طرح ہمیں کم سے کم 2.5 گھنٹے سے کم تو کرنا ہی نہیں ہے، لیکن 8-8 گھنٹے کی جم کر دعوت دیا کرو۔ جب مسجد کے لیے وقت فارغ کرنا ہوگا تو پھر ہمارے مسجد سامنے آئیں گے، ملک کے تقاضے سامنے آئیں گے، دین کے تقاضے سامنے آئیں گے۔ مسجد کے ماحول میں رہنے سے اللہ رب العزت کی طرف سے رحمتیں، سکینہ، اللہ کی رضا اور راحت، گلزار سے تیزی سے گزرنا اور جنت میں داخل ہونا، یہ سارے وعدے احادیث کے اندر ان سے کیے گئے ہیں جو مسجد کو ہمارے مسجد سے آباد رکھتے ہیں۔ اس لیے میرے دوستو عزیزو یہ پورا مجمع عزم کرے اس کا، حضرت منتخب احادیث میں جتنے مسجد کے فضائل جمع کیے ہیں اسی غرض کے لیے کیے تھے تاکہ کام کرنے والے ان فضائل کو سامنے رکھتے ہوئے مسجد کو ہمارے مسجد سے آباد رکھیں۔ اس لیے ان منتخب احادیث میں اہتمام سے اس کی تعلیم کیا کرو تاکہ اعمال مسجد اور فضائل مسجد اور مسجد کے ماحول میں وقت گزارنے پر اللہ تعالی کی طرف سے کیا رحمتیں ہیں اور کیا اور اللہ کی طرف سے کیا وعدے ہیں۔ حدیث میں آتا ہے کہ مسجد کے آباد کرنے والوں کے دنیاوی کاموں میں اللہ رب العزت فرشتوں کو مددگار بنا دیتے ہیں، مسجد کے آباد کرنے والوں کی وجہ سے اللہ رب العزت آنے والے عذاب کو جو طے ہو چکا ہے اللہ اس کو ہٹا دیتے ہیں۔ یعنی اتنے فضائل اور اس کے اتنے فوائد ہیں کہ اس کا احاطہ بیان میں نہیں کیا جا سکتا۔ آپ حضرات اہتمام سے غور کریں کہ مسجد کے لیے وقت فارغ کرانے کی کیا حکمت اور کیا ضرورت ہے۔ صرف گشت کے ذریعے بات کا پہنچانا اصل نہیں ہے، بلکہ ملاقات کر کے مسجد کے ماحول میں لا کر بات کا سمجھانا اصل ہے۔ باہر بات کرنا تو اس مجبوری میں ہے کہ ایک آدمی آنے سے عذر کر رہا ہے، ورنہ اصل بات کرنے کی جگہ مسجد ہے۔ ہمیں غور کرنا چاہیے، بہت غور کرنا چاہیے۔ راہ چلتے ڈاکٹر سے بات کرو وہ کہتا ہے میرے کلینک میں آؤ، یہاں دیکھنے کی جگہ نہیں ہے۔ راہ چلتے کسی وکیل سے مقدمہ سمجھاؤ وہ کہے گا میرے دفتر میں آؤ۔ رات چلے کسی انجینئر سے کہو میرے مکان رکشا بنا دو وہ کہے گا کہ میرا آفس میں آؤ، وہاں میرا پورا نظام ہے۔ میرے دوستو عزیزو جب دنیا کے معمولی کام اپنے چھیے کے بغیر نہیں ہوتے تو اللہ کا تعلق اللہ کے گھر کے بغیر کیسے حاصل ہو جائے گا؟ دنیا کے معمولی کام اپنے ٹھکانے پر چھیے پر ہوتے ہیں، اللہ کا تعلق مسجد اور ہمارے مسجد کے بغیر کیسے حاصل ہو جائے گا؟ اس لیے حدیث میں آتا ہے جو مسجد سے الفت رکھتا ہے اللہ تعالیٰ اس سے الفت رکھتے ہیں۔ میں پچھلے تاکید سے عرض کر رہا کہ پورا سارا اللہ کا فضل ہے۔ اس وقت بہت سے ملکوں کے حضرات یہاں جمع ہیں, بہت سے ملکوں کی شورائیں الحمدللہ اس اجتماع بنگلہ دیش میں جمع ہوئی ہیں. آپ حضرات اس بات کو سامنے رکھیں سب کہ صحابہ کے زمانے میں مسجدیں کس طرح اعمال سے آباد ہوتی تھی, اور صحابہ کس طرح خوشامد کر کے ملاقاتیں کر کے کس طرح اعمال مسجد سے جوڑنا چاہتے تھے, کیسے خوشامد کرتے تھے اور کس طرح تیار کرتے تھے صحابہ کرام صحابہ کو. اب کے زمانے میں تو مسلمان سمجھتے ہیں کہ صحابہ محض کافروں کو دعوت دینے کے لیے تھے, کافروں سے کہیں زیادہ محنت صحابہ پر کرتے تھے. انبیاء علیہ السلام غیروں سے زیادہ محنت اپنے اتباع کرنے والوں پر کرتے تھے. میں اس لیے تاکید سے عرض کر رہا, اس وقت بہت سے ممالک یہ ہماری بات سن رہے ہیں, اس لیے ہمیں پوری کوشش باتی کرنی ہے کہ اپنی مسجدوں کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہ چھوڑو. یہ مت کہو کہ مکانات دور ہیں کیسے لائیں گے, چاہے تم گاڑی میں بیٹھ کر آؤ, پیدل آنا افضل ہے, لیکن کوشش کرو کہ کسی طرح یہ آدمی ہماری بات مسجد میں کتنی یقینی بات ہے. اللہ تعالیٰ خود فرما رہے ہیں جو بندہ میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں. اگر ہم ایک مسلمان کو کسی طرح خوشامد کر کے مسجد کی طرف چلا لیں, یقینی بات ہے اللہ تعالیٰ اس کی طرف دوڑ کر آ رہے ہیں, اللہ اس کی طرف دوڑ کر آ رہے ہیں, یقینی بات ہے. حدیث میں آتا ہے مسجد کی طرف قدم اٹھانا جہاد میں سے ہے, مسجد کی طرف قدم اٹھانا جہاد میں سے ہے. ہم نے گشت کو صرف ملاقات کا عنوان بنا لیا ہے. میرے دوستو عزیزوں, میں ملاقات سے انکار نہیں کرتا, ہر فرد سے ہر گھر پر ہر دکان پر ہر مکان پر ہر جگہ جاؤ جہاں بھی مسلمان جس حال میں بھی ہے, لیکن اس بات کی کوشش کرو کہ یہ چاہے تھوڑا ہی وقت دے دے مگر یہ وقت مسجد کو دے دے. یہ ہے اصل میں اس ساری بات کی اصل غرض یہ ہے کہ امت کی تربیت اور تعلیم مقصود ہے. اللہ کی ذات عالی کے ساتھ ایک ایک امتی کو متعلق کرنا یہ اصل مقصود ہے. اس لیے اس بات کی کوشش کی جائے کہ مسجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہ چھوڑا جائے, اور ایک حکومتی کو دعوت دے کر اعمال مسجد سے جوڑا جائے. تو بولیں گے بھائی دوستوں اور بزرگوں, بولیے مسجدیں فضیلت تو ہمارے سامنے تھکتے ہو, آپ سے پہلے بولیں گے جب کیوں ایک دم مسجدیں مجھے ایسے حاضر ہو جاؤ, بولیں گے ایک دم اللہ ایرکم خوشی ہن যে এরকম একটা লোক তার বহুদিন পরে তার এক আত্মীয়র সাথে খুশি হয় মোলাকাত হইলে যে এরকম খুশি হয়, আল্লাহ জাল্লা শাহরুহমানো এরকম তার সাথে তার উপরে খুশি হয়, তারপরে যে হাজুরজি কথাটা বলছে যে যদি এরকম একজন লোকের সাথে আর একজনের দেখা হইলে এরকম খুশি হয় বহুদিন পরে, আর মসজিদ হইলে আল্লাহ চেয়ে বেশি খুশি হয়, তাহলে যে মেহনত করে মসজিদে না হাজির করবে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হবে. সবাই যে ভাই বুজুর্গ দুস্থ এখানে এক এক ব্যক্তির মসজিদে আনার চেষ্টা করবো. একবার বলেছেন যে ভাই দুস্ত ওই তো জমানায় হজরত সাহাবায়ে কেরামের জমানায় বলেন যে সমস্ত ব্যক্তি মসজিদের সাথে জোড়া ছিল, তাদের কোন সমস্যা সামনে আসলে যে কোনো কামে ওনারা মসজিদের মধ্যে আসতেন. বলেন দুস্ত এবাদতের জন্য হইলে ওনারা মসজিদে এলিম শিখবেন, তো মসজিদে প্রয়োজন দেখা দিয়েছে তবুও ওনারা মসজিদে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে বলেন যে মসজিদে আসছেন, বন্যা এসে গেছে বলেন বন্যা আসছে তৈরি ঠেকাইবার জন্য মসজিদে আগুন বাড়িয়েছে মদিনারে জ্বালিয়ে দিবে, মদিনারে জ্বালিয়ে ভস্ম করবে মসজিদের মধ্যে. হযরত বলেন মদিনাতে এমন বড় আগুন বাড়িয়ে আসলো যেটা সারা মদিনাকে জ্বালিয়ে দিবে. উমর রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে রাদিয়াল্লাহু আনহুকে ফরমাইলেন যাও উঠো যেয়ে আগুনকে নিবাও. এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কদম মসজিদের দিকে যে কোনো সমস্যা দেখা দিছে মসজিদের জন্য মসজিদের দিকে ওনাদের কদম উঠছে, ওনারা মসজিদের দিকে কদম উঠাইছেন. দুস্থ হযরত আবু উমামা বাহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এত করজ হয়ে গেল, উনি করজে একবার আদায় করাতে উনি অপারগ হয়ে গেলেন. রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইসা হাজির হলেন মসজিদে, আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এত করজ, আল্লাহ রসুল ওনার দোয়া শিখাই দিলেন আর বললেন যে শুনো আবু উমামা তুমি এই দোয়া পড়ো, তো তুমি দোয়া পড়লে যদি আমাদের পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার উপরে করজ থাকে সেটা আসানির সাথে আদায় হয়ে যাবে. তো বলেন দোয়া শিখাই দিয়েছেন, যে কোনো কাম হয়েছে সাহাবায়ে কেরাম সব মসজিদের মধ্যে আইসেন ওনাদের সমস্যা. এই জন্য আমাদের গাছের জড়িয়ে সমস্ত উম্মতকে মসজিদের সাথে জুড়তে হবে, গাছের দ্বারা এক এক ব্যক্তির কাছে যাওয়া, তারে মসজিদের মধ্যে নিয়ে আসা, মসজিদের মধ্যে আইনা মসজিদের আমলের মধ্যে লাগানো, এটা সমস্ত যত আসবাব আছে চিজ আসবাব থেকে তাকে বাহির করে মসজিদের মধ্যে নিয়ে আসা, আর এমনি ভাবে মসজিদের মধ্যে আমলের মধ্যে লাগানো, এটা তার এটা উদ্দেশ্য না যে তারে তার বিবি বাচ্চার থেকে একবারে তার ব্যবসা বাণিজ্যের থেকে তার মানে বাহির করে দেওয়া, মানে তার ব্যবসা বাণিজ্য আর কিছুই সে করবে না, এগুলোর থেকে তারে বাহির করা না, কিছুই সারবে না, সে তার ব্যবসাও থাকবে, বিবি বাচ্চা থাকবে, বিবি বাচ্চার সাথে ব্যবসা খেত খামারের সাথে মসজিদে সময় দেওয়া আর এই কাম করা, বলেন যে সেটাই হইল মুজাহেদা, তাহলে তো মুজাহেদা হইল না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এক এক ভাইদেরকে আমাদের ওই সমস্ত আসবাব থেকে আলাদা করে মসজিদে আনতে হবে, আর এই জন্য আমাদের সময় দিতে হবে, এই জন্য সবের কাছে সময় চাওয়া হইতেছে, বলেন যে সব ভাইয়ের কাছে এই জন্য সময় চাওয়া হইতেছে মসজিদের মধ্যে সময় দেওয়া। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমের তো তরতিব ছিল, আধা দিন মসজিদে দিচ্ছেন, আধা রাত্র মসজিদের মধ্যে দিচ্ছেন, কেউ পুরা দিন মসজিদের মধ্যে দিচ্ছেন, পুরা রাত্রি মসজিদের মধ্যে ওনার চলে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি লাগাইছেন, ওনার সাথীর সাথে বাড়ি লাগাইছে যে আজকে তুমি মসজিদে থাকবে, আমি আমার কামে শুকুলের মধ্যে থাকবো, দ্বিতীয় দিন উনি থাকবে, আমি আমার এরকম শুকুলের মধ্যে থাকবো। তো সারাদিন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে রয়েছেন, আর সেইখানের মধ্যে থেকে ওনারা সেই দিন আর শিখছেন, এরকম এলিম শিখছেন, আর এগুলো নিয়ে ওনারা ওনাদের ঘরের মধ্যে গেছেন। তো ভাই দুস্থ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইরকম এক এক ব্যক্তির কাছে গেছেন, যাইয়া এরকম ভাবে বুঝাইছে। এটা আর আড়াই ঘন্টা যে একটা সময় আমাদের চাওয়া হইতেছে মসজিদকে দেওয়ার জন্য, দুস্থ এই মসজিদকে আড়াই ঘন্টা দেওয়া, এটা কোনো মখসুস মানে বিশেষ কোনো সময় নাই যে ওই সময় শুধু আড়াই ঘন্টা আমরা দিব আর বাকি সময় মসজিদে তালা লাগানো থাকবে, বলতে 24 ঘন্টাই কি করতে হবে, মসজিদ আমাদের খোলা রাখতে হবে, এটা কোনো অফিস নয়। এই জন্য 24 ঘন্টা আমাদের যে যেই মুসলমান যখন তার সময় ফারিক হবে সে ফারিক সময়টা না মসজিদের মধ্যে দিবে। বলেন যে হযরত রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে যখন উম্মতের যে ফারিক সময়টা থাকবে, অবসর সময়টা যেটা থাকবে সেটা তার মসজিদের মধ্যে লাগাইবে, এটা লাগানোর দ্বারা তার 24 ঘন্টা মসজিদ আমার দিতে থাকবে। এমনি ভাবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি, তো বলেন যে চিন্তা করি আমরা এর মধ্যে, আমরা একটু ফিকির করি যে মসজিদকে কিভাবে ওনারা আবাদ করছেন, সাহাবাই কেরাম কিভাবে আবাদ করছেন মসজিদকে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ দেরি করে পড়তেন, এমনি ভাবে এক এক আনসারের কাছে যাইতেন, যাইয়া মক্কা শরীফে আল্লাহ রসুলের সাথে কি মোয়ামেলা হয়েছে আর আল্লাহ জাল্লা শানহু ওনাদেরকে কিভাবে সাহায্য করছেন এই কথা ওনাদেরকে শুনাইছেন। এমনি ভাবে এশার নামাজের পরেও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুন ছিল, এক একজনের কাছে গেছেন, যাইয়া ওনাদেরকে এই কথাগুলো বুঝাইছেন। তো এই জন্য আমাদেরও কি করতে হবে, যে এক এক ভাইকে মসজিদের আমলের সাথে যুক্ত হবে, মসজিদের আমলের মধ্যে আমাদের তাদেরকে হাজির করতে হবে, কোন অবস্থাতে মসজিদের মধ্যে মসজিদকে খালি করা যাবে না, আর যত দূরই হোক আর যে অবস্থাই হোক সেটার থেকে তাকে আমি ফারিক করবো। আর আড়াই ঘন্টা তো ওই দুস্থ এটা যাওয়া হইতেছে যে সবই আমরা আড়াই ঘন্টা মসজিদের মধ্যে দিব, আর যখনই আমি সুযোগ পাইব দিব, কিন্তু এক একজনের সাথে জমি আমরা 8 ঘন্টা চাইব, প্রত্যেকের কাছ থেকে আমরা কি করবো, 8 ঘন্টা আমরা মসজিদের মধ্যে যাওয়ার জন্য আমরা চাইব। দুস্থ মসজিদের মধ্যে আনলে কথা বোঝানো সহজ আর কথা দিলের মধ্যে পড়েও আসানির সাথে। দুনিয়াতেও দেখেন, দুনিয়াতে যদি একজন রুগী হয় আর রাস্তার মধ্যে বলে যে ডাক্তার সাহেব আমার এই অসুখ, তো ডাক্তার সাহেব কি বলবে, বলে যে তুমি আমার ক্লিনিকে আসো, সেখানে তোমাকে আমি দেখবো। একজনে উকিল সাহেবরে বললো যে উকিল সাহেব আমার তো এই মশলা এই মোকদ্দমা, বলে এখানে হবে না আমার অফিসের মধ্যে আসো। ইঞ্জিনিয়ার সাহেব আমার রাস্তার মধ্যে যদি কেউ বলে আমার একটা ঘর বানাইবো, তো উনি বলে যে না আমার অফিসের মধ্যে আসো, সেখানে তুমি আসবে, আমার একটা অফিস আছে সেখানের মধ্যে গেলে তোমার সেই কাম আমি করবো। ঠিক এমনি ভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরত বড়াইর কথা যে দিলের মধ্যে ঢুকবে আমাদের, আর এই আসবাবের এন্টার হবে, আসবাবের এখিন যে আমাদের দিল থেকে বাহির হবে, সেটার জন্য আমাদের মসজিদের মধ্যে যেতে হবে, মসজিদের মধ্যে নিয়ে আসতে হবে। বলেন যে ভাই দুস্থ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই ইজতেমার মধ্যে সারা দুনিয়ার থেকে সাথীরা আসেন এবং অধিকাংশ দেশের এই সুরায় এখানের মধ্যে হাজির আছেন, এই জন্য সবচেয়ে বলতেছেন যে ভাই মেহরবানি করে আমরা এই কথাটা খুব ভালোভাবে নিয়ে আনি, আমরা সব জায়গার মধ্যে নিয়ে আনি যে কোনো অবস্থায় আমাদের মসজিদটা খালি হবে না। উদ্দেশ্য হল কি, যে উম্মতকে মসজিদের সাথে জোড়া, মসজিদের সাথে যখন জুড়বে তো সেটাই লাভটা কি হবে, যে মসজিদের ফাজাই আমাদের সামনে নিয়ে আসতে হবে, মসজিদের সাথে জুড়লে মসজিদের সাথে যখন তার সময় দিচ্ছে মসজিদের কামের মধ্যে জুড়বে, তো এটার দ্বারা বাহিরে যে কাম আছে, কামাই রোজগার, সেটার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বরকত দিয়ে দিলেন। এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও সেটা আছে। এক সাহাবীর মসজিদের মধ্যে উনি বসে থাকতেন, মসজিদের মাহলের মধ্যে উনি বেশি সময় থাকতেন। ওনার ভাই এসে শেখায়ত করলেন আল্লাহ রসুলের কাছে, আর জিজ্ঞেস করলেন যে রসুলাল্লাহ, আমার ভাই ব্যবসার মধ্যে কোনো সময় দেয় না, আমি একাই ব্যবসা করি, আর সে এখানের মধ্যে বসিয়া থাকে। বলেন যে দোস্ত, এই জন্য আল্লাহ রসুলে ওনাকে বললেন যে যাও মিয়া, তুমি যে ব্যবসার দ্বারা রিজিক পাইতেছ, ওই তো আল্লাহ বিহাজ, তোমার এই ভাইয়ের বরকতে আল্লাহ বাকরাবুল আলামিন তোমার রিজিক দিতেছেন, তোমার ব্যবসার মধ্যে বরকত হইতেছে, এই জন্য সে মসজিদের মাহলের মধ্যে পরিবেশের মধ্যে ঠিক আছে, এটার কারণেই আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, তোমার কামাই রোজগারের বরকত হইতেছে। তো এই জন্য যখন মসজিদের ফাজাইল আমরা মুনতাহাব হাদিসের মধ্যে আছে, এটা আমাদের সামনে থাকবে। বলেন ইজারে আমরা সামনে রেখে এই ফাজাইল গুলো আমাদের সামনে যখন থাকবে আমরা কাম করতে পারবো, মসজিদের মধ্যে আসার দ্বারা আমার বাহিরে আমাদের মধ্যে বরকত হবে। এমনি ভাবে যে মসজিদে আসে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে তার উল্ফত ও মহব্বত পয়দা হয়ে যায়। এই সমস্ত বলা এখানে এমন বেশি ফাজাইল মসজিদে যেটা বলিয়া শেষ করা যাবে না। তো যারা আমরা বিদেশ থেকে আসছি বিভিন্ন দেশে, আমরা এই কথা না মনে করি যে বহুত দূর মসজিদ আমার বহুত দূরে, আর কি বাড়িঘর বহুত দূরে, ঠিকই আসবো, যেভাবে হোক দুস্থ আমাদের কি করতে হবে, ওনাদেরকে মসজিদের সাথে জুড়তে হবে। মসজিদের বাইরে কথা বোঝানো এটা তো অপারক অবস্থা, এক বেচারা আসতে রাজি হয় না, আর তার এরকম মসজিদে আসার জন্য সে তার সুযোগ করে দিচ্ছে না, তো তার এখানে কথা বলবো তাও তো আসল তো মসজিদের ভিতরেই আমাদের নিয়ে আসতে হবে। এই জন্য জরুরি হইল প্রথম মসজিদে আসার ফজিলত। বলেন যেই ব্যক্তি হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মসজিদে এরকম ভাবে বাইবেল চলে আসতেছে, তো বলেন যে আল্লাহ জাল্লা শানহু রহমত তার দিকে দৌড়ে যাইয়ে তাকে ধরে নিতেছে, বলেন যে মসজিদে দৌড়ে যাই আসতে তার কাজ ধরা করে নিচ্ছে। এমনি ভাবে যেই ব্যক্তি মসজিদের দিকে কদম উঠাইল, বলেন যে মসজিদের দিকে যাওয়া যেমন আল্লাহর রাস্তায় জিহাদের দিকে কদম উঠানো সমান ফজিলত। বলেন এই জন্য আমরা এই কথা বলবো না যে বাড়িঘর দূর বা ওইখানে বলতে, আমরা সেইখানেই হোক যত দূরেই থাকুক তাকে আমরা মসজিদের মধ্যে আনার চেষ্টা করব। যে দেশেরই আমরা আসছি সেখানে আমরা কোনো অবস্থায় মসজিদকে আমল থেকে খালি করবো না, মসজিদের ভিতরে আমল থাকবে। বলেন যে জরুরি কথা হলো এটা যে মসজিদের ভিতরে আমাদের আমল চলতে থাকবে, আর আমরা বাহিরেও আমরা কি করব, আর মানুষের কাছে যাইব, এক এক ব্যক্তিকে ফরদান ফরদান আমরা বুঝাইব সমঝাইব, সময় ফারিক করে তাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসব। মসজিদের আমলের মধ্যে যখন এসে সে জুড়বে, গাইবের কথা যখন সে ইগানের মধ্যে শুনবে, তো তার দিলের মধ্যেই সেই কথা বসবে। আর বলেন যে দুস্থ তার জন্য ওই দিনের উপরে চলাও তার জন্য সহজ হবে, আর আল্লাহর হুকুম তার মধ্যে জিন্দা হবে। এটার জন্য মসজিদের মাহলের মধ্যে তাকে আনতে হবে, বাইরে কথা বোঝানো। বলেন যে ভাই দুস্থ বাইরে তো অপারক অবস্থায় করবো, আর না হয়তো আসল জায়গাই হইল তার মানুষকে বোঝানো মসজিদ। এই জন্য বলেন সমস্ত উম্মতকে আমাদের কি করতে হবে, মসজিদের সাথে জুড়তে হবে। এক এক ব্যক্তিকে সারা দুনিয়াতেই যতখানে মসজিদ আছে সব মসজিদের মধ্যে আমাদের আমল হবে, এবং আমলের মধ্যে আমরা সবকে জুড়ব। যেরকম হযরত সাহাবায়ে কেরামের সুন্নত হইল ওনারা এরকম মসজিদে সময় দিতে। এই জন্য আড়াই ঘন্টাই শুধু যে তা না, বলতে আমরা তো আট আট ঘন্টার জন্য দাওয়াত দিব। সাহাবায়ে কেরাম পুরো সময় দিচ্ছেন, কেউ আধা দিচ্ছেন, ভাই আর কেউ এরকম, আমরা আরো বেশি সময় প্রত্যেকের কাছে চাইব, কিন্তু যে যতক্ষণ দেয় আড়াই ঘন্টা দিয়ে এটা একটা নির্ধারিত সময় করে নিব না, বলকে চব্বিশ ঘন্টা রাত্র দিন যাতে মসজিদ আবাদ হয়, এটার জন্য আমাদের এই চাওয়া। সময় তেল করা হইতেছে, যার যখন সময় অবসর পাবে সেই সময়টা তার মসজিদের সাথে দিবে, এবং তার নিজেকে সে তার মসজিদের সাথে দেবে। جب اعمال مسجد سے عملوں پر یقین آئے گا تب اعمال کی حفاظت ہوگی۔ نمازیں اس لیے ضائع ہو رہی ہیں کہ مادے کی اور چیزوں کی یقین نے اور شکل کے یقین نے عمل سے غافل کیا ہوا ہے۔ اذان سن کر دکان کو نہیں چھوڑے گا اگر بال سے پلنے کا یقین ہے۔ اس لیے میرے بزرگوں دوستو عزیزوں، اعمال پر اتنا ہی یقین آئے گا جتنا اعمال پر وعدوں کا یقین آئے گا، اور اسباب کا اور شکلوں کا یقین نکلے گا تو عمل سے کامیابی کا یقین پیدا ہوگا۔ اس لیے میرے بزرگ دوستو عزیزوں، وعدوں کے یقین پر لاؤ تاکہ اللہ کے فرائض کی اہمیت اور وعدوں کے یقین پر حکموں کو پورا کرنے کی استعداد پیدا ہو۔ اصل میں اللہ کے وعدوں کا یقین، اللہ کے وعدوں کا یقین اس لیے ہے تاکہ یہ اسباب اللہ کی اطاعت میں رکاوٹ نہ بنے اور اعمال سے کامیابی کا یقین دلوں میں پیدا ہو۔ اس طرح ایک ایک عمل پر اپنے یقین کو لانا ہے. اس میں تمام اعمال میں سب سے بنیادی عمل نماز ہے. نماز اسلام کا وہ رکن ہے جس کے بغیر مسلمان کے اسلام میں کوئی حصہ نہیں ہے. کفر اسلام کے درمیان فرق ہی نماز کا ہے. اس لیے ہم سب اس بات کا عزم کریں کہ ساری دنیا ہاتھ سے جاتی رہے لیکن ایک نماز کا ضائع ہو جانا یہ ساری دنیا کی قیمت ادا نہیں ہو سکتی. میرے بزرگ دوست عزیزوں, سلیمان علیہ السلام ایسے عجیب و غریب گھوڑوں کے دیکھنے مشغول ہوئے. اتنے قدرت کے عجائب ہیں, وہ اللہ کو یاد کرنے کے لیے ہیں, اللہ کے احکام کو بلانے کے لیے نہیں ہیں. وہ گھوڑوں کے دیکھنے میں مشغول ہو گئے یہاں تک کہ سورج غروب ہو گیا اور عصر کی نماز قضا ہو گئی. سلیمان علیہ السلام کو اس کا اتنا زیادہ غم تھا کہ سلیمان علیہ السلام نے وہ سارے گھوڑے کاٹ ڈالے جو ان کی جس کی وجہ سے نماز میں غفلت ہو گئی اور نماز عصر یاد نہ رہی. جنہیں اپنے عملوں کے ضائع ہونے کا واقعی غم ہوتا ہے, اللہ ان کے عملوں کو ضائع نہیں فرماتے. اللہ تعالیٰ سورج کو واپس لائے. سلیمان علیہ السلام نے عصر کی نماز ادا کی. میرے بزرگ دوستو عزیزوں, میں اس لیے عرض کر رہا کہ اگر سلیمان علیہ السلام کی بادشاہت کے مقابلے میں ایک عصر کی ایک نماز, پانچ نمازوں میں سے ایک نماز عصر کی نماز صرف, اگر وہ ان کی ساری بادشاہت کے مقابلے میں اتنی قیمتی ہے اور اتنی اہم ہے کہ اس کے لیے انہیں ساری بادشاہت بے حیثیت معلوم ہو رہی تھی نماز کے قضا ہونے پر, انہیں بادشاہت کا تو خوشی نہیں بلکہ ایک نماز کے ضائع ہونے کا غم تھا. اللہ رب العزت ان کے عمل کو ضائع نہ ہونے دیا. اس بات پر غور کریں کہ ہم کتنی معمولی تقاضوں کی وجہ سے نماز کو چھوڑ دیتے ہیں. اس لیے اس بات کا عزم کریں کہ انشاءاللہ آج کے بعد کوئی نماز نہیں چھوڑے گا. نماز کا چھوڑنا کفر تک پہنچا دیتا ہے, اور نماز فرائض کو ہلکا سمجھنا یہ کفر تک پہنچا دیتا ہے. اس لیے ہم اس بات کا عزم کریں کہ اپنی نمازوں میں نمازوں کا اہتمام کریں گے. سب سے پہلی مشق ہے نماز, کہ نماز علم پر پوری آئے, کیونکہ جو عمل علم کے خلاف ہے وہ اللہ کے یہاں قابل قبول نہیں ہے. اپنی نمازوں کو علم پر لاؤ, کیونکہ کوئی عمل علم کے بغیر قبول نہ ہوگا. اپنی نمازوں میں اس کی مشق کرنی ہے, کیونکہ جتنا نماز میں کمال پیدا ہوگا دین میں اتنا ہی کمال پیدا ہوگا. اس بات کی اللہ کے راستے میں نکلنے کا مقصد ایمان اور اعمال کے اندر کمال پیدا کرنا ہے. مولوی صاحب فرماتے تھے اللہ کے راستے کی نقل و حرکت ایمان اور اعمال کی تکمیل کے لیے ہے. اپنی نمازوں میں کمال پیدا کریں, لمبی لمبی نمازیں پڑھنے کی مشق کرنی ہے اللہ کے راستے میں نکل کر, کیونکہ اسباب اور مشاغل ساتھ نہیں ہیں جو اللہ کے حکم سے روکتے ہیں یا اس میں جلدی کراتے ہیں. اللہ کے راستے میں نکل رہے ہیں, یہ اعمال کی مشق کا راستہ ہے. ہمیں اپنی نمازوں کے اندر کمال پیدا کرنا ہے. حدیث میں آتا ہے من اقامها فقد اقام الدین, جو نماز کو درست کر لے گا وہ دین کو قائم کر لے گا. اس لیے اپنی نمازوں میں ہمیں اس بات کی پوری مشق کرنی ہے کہ لمبے لمبے رکوع اور سجدے کرنے کا اپنے آپ کو عادی بناؤ. بلکہ قوموں کو تو واجب فرمایا ہے کہ قوما اور جلسہ واجب ہے. حدیث میں آتا ہے من لم يقم صلوه بين الركوع والسجود لم ينظر الله الى صلاته, کہ جو شخص رکو سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہیں رکھتا اللہ تعالیٰ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. اس لیے میرے دوستو عزیزوں, ایک مشق نماز پر کرو اس کے ظاہر کے اعتبار سے, ایک مشق نماز پر کرو اس میں اللہ کے دھیان کے اعتبار سے. فرمایا ان تعبد اللہ کانک ترا, کہ نماز اس طرح پڑھو گیا تم اللہ کو دیکھ رہے ہو. اور اگر یہ کیفیت ابھی حاصل نہیں تو اتنی تو کم سے کم مشق کرو کہ اللہ مجھے دیکھ رہے ہیں ہر حال میں. اس لیے میرے دوست عزیزوں, ہمیں اپنی نمازوں میں اللہ کا دھیان خوب جمانا ہے, اللہ کا دھیان خوب جمانا ہے نمازوں میں. اور ایک سب سے بڑی مشق جو نماز کے ذریعے کرنی ہے وہ نماز سے ہی مسائل کو حل کروانا ہے. اس وقت تک نماز پر صحابہ جمع رہتے تھے جب تک نماز سے ہی مسئلہ حل نہ ہو جائے. اس کا مطلب یہ نہیں ہے کہ اسباب کو ہمیشہ کے لیے ترک کر دیا جائے, بلکہ میں بار بار عرض کرتا ہوں کہ اسباب کا ترک کر دینا کلی طور پر یہ جہالت ہے, رہبانیت ہے. انبیاء اور صحابہ کرام اور اولیاء اعظام یہ ایمان کی چوٹیوں کو پہنچے ہوئے تھے, لیکن اسباب کا ترک کرنا کہیں نہیں ملتا. اس لیے یہ بات پیدا نہ ہو ہرگز کہ اسباب کو ترک کر کے اور وظائف کو ترک کر کے یہ کہا جائے کہ ہم براہ راست بغیر اسباب کے لے لیں گے, اس میں کوئی شک نہیں کہ اللہ رب العزت اسباب کے بغیر دینے پر وعدہ بھی فرماتے ہیں, اسباب کے بغیر دینے پر قادر بھی ہیں, لیکن بندہ اس پر قادر نہیں ہے. کیوں؟ اس لیے کہ اللہ رب العزت اسباب سے گزارنا چاہتے ہیں بندے کے امتحان کے لیے کہ ان اسباب میں حکموں کو پورا کرتا ہے یا نہیں. اتنی بات یاد رکھنا کہ اسباب اصل نہیں ہے, اسباب میں حکم اصل ہے. تمام اسباب کے اندر احکام جڑے ہوئے ہیں, ان حکموں کو پورا کرنا وہ کامیابی کا ذریعہ ہے, اسباب کامیابی کا ذریعہ نہیں ہے. اگر اسباب کو چھوڑ دے گا تو ان حکموں سے گزرنا نہیں ہوگا جن احکام سے گزار کے اللہ رب العزت اطاعت کا امتحان لینا چاہتے ہیں. اس لیے اسباب کا ترک کر دینا یہ رہبانیت ہے, اور اسباب سے امید کرنا یہ ناکامی کا راستہ ہے. بس میں عرض کرتا ہوں کہ اعمال کو مقدم کرو, اسباب کو مؤخر کرو, اور یہ یقین کرو, حسن فرماتے تھے کہ اعمال کو اسباب کو یقین میں جگہ مت دینا, اعمال کو اسباب کو یقین میں جمع نہ کرنا. یہ سمجھنے کی بات ہے, اعمال کو اور اسباب کو یقین میں جمع نہ کرنا, یعنی یقین میں نماز اور سبب جمع نہیں ہو سکتے. اگر دونوں چیزوں کو یقینی سمجھے گا تو نماز یقین میں سے نکل جائے گی, اس لیے کہ یقین میں دو چیزیں جمع نہیں ہو سکتی, اسباب اور اعمال یقین میں جمع نہیں ہو سکتے. بندے کے معمول میں اسباب اور اعمال جمع ہو سکتے ہیں لیکن یقین میں جمع نہیں ہو سکتے, اس لیے کہ یقینی چیز صرف اعمال ہی ہیں. اس لیے ہم اسباب ترک کرنے کو نہیں کہتے, یہ کہتے ہیں کہ اعمال کو اسباب پر مقدم کیا جائے. صحابی نے عرض کیا کہ میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں, آپ نے فرمایا کہ پہلے دو رکعت نماز پڑھ لو, یعنی عمل کو مقدم کرایا سبب پر, یہ نہیں کہ فرمایا کہ تجارت کر لو کوئی دقت آئے تو نماز پڑھ لینا, بلکہ صحابہ کرام اسباب کی طرف بڑھنے سے پہلے اعمال کی طرف آتے تھے. اللہ رب العزت ان کے اسباب میں جانے سے پہلے ہی مسائل کو حل فرما دیا کرتے تھے, یا ان کے اسباب میں اللہ رب العزت ایسی برکتیں ڈال دیا کرتے تھے. ایسے ایسے صحابہ کہ جن کے باغات سال میں دو مرتبہ پھل دیا کرتے تھے, ایسے جانور جس کا دودھ دوہ لیا جاتا دوبارہ تھنوں کے اندر دودھ آ جاتا, اس میں کوئی شک نہیں کہ اللہ رب العزت آج بھی قادر ہیں, اور وہ ہمیشہ کے لیے قادر مطلق ہیں. اللہ وہی ہے, وعدے وہی ہیں, امت وہی ہے, اعمال وہی ہیں. ظاہر کے خلاف نہ ہونا یہ ہمارے یقین اور عمل کی کمزوری ہے, ورنہ اللہ رب العزت کے وعدے اب بھی حق ہیں. میرے دوستو عزیزو, اس لیے عرض کر رہا کہ عمل سے ہی کامیابیوں کا یقین کرو, اور عمل کو ہر سبب پر مقدم کرتے چلے جاؤ. جب کوئی حاجت پیش آئے یہ دیکھو اس حاجت کے موقع پر صحابہ انبیاء نے کیا عمل کیا ہے. جس لائن کے ضروریات کے اسباب ہیں ان اسباب کو مؤخر کرتے جاؤ اور اعمال کو مقدم کرتے جاؤ. اللہ رب العزت جب عمل سے ہی کامیابی کا یقین, جب عمل سے ہی وعدوں کو پورا فرمانے لگیں گے تو اسباب کی حیثیت سامنے آ جائے گی. اس لیے عرض کر رہا ہوں کہ اعمال کو مقدم کرنا ہے اور اسباب کو مؤخر کرنا ہے. اگر ایسا نہیں کرو گے تو پھر اسباب کے لیے اعمال کو ضائع کرو گے. اسباب کو اگر مقدم کرو گے تو اعمال کو ضائع کرو گے, اور اگر اعمال کو مقدم کرو گے تو اللہ رب العزت اسباب ضائع نہیں کریں گے, بلکہ اللہ رب العزت اعمال سے خوش ہو کر اسباب میں برکتیں ڈال دیں گے, یا اسباب کے بغیر ہی صحابہ کی طرح ہر زمانے میں عطا فرمائیں گے. اس طرح ہمیں اللہ کے وعدوں کے یقین پر عملوں کو لانا ہے. اللہ کے وعدوں کے یقین پر عملوں کو لانے کے لیے سب سے بنیادی چیز وہ فضائل کی تعلیم ہے. یہی اللہ کے وعدے ہیں. ہمارے یہاں فرماتے تھے تعلیم کی اہمیت تقریر سے زیادہ ہے. تعلیم کا مطلب ہے اللہ کے وہ وعدے جو محمد صلی اللہ علیہ وسلم سے اللہ نے کیے ہیں, وہ وعدے امت کو پڑھ کر سنائے جائیں اور خود بھی ان کا یقین کیا جائے. اس لیے میرے دوستو عزیزو, ایک ایک عمل کو وعدوں کے یقین پر لانا ہے. اسی کے ساتھ ساتھ ہمیں تہجد کا, اشراق کا, چاشت اور عوابین کا, نوافل کا خاص طور پر اہتمام کرنا ہے. اس لیے کہ نوافل کی کثرت اللہ تعالیٰ کے ایسے قرب کا ذریعہ ہے جس سے بندے کے اعضاء کا استعمال اللہ کی چاہت پر آ جاتا ہے. یہ خلاصہ ہے اس حدیث کا نے فرمایا کہ میرا بندہ نوافل کے ذریعے میرے قریب ہوتا رہتا ہے, یہاں تک کہ میں اس کو اپنا محبوب بنا لیتا ہوں, پھر میں اس کے ہاتھ بن جاتا ہوں جس سے پکڑے, اس کے پاؤں بن جاتا ہوں جس سے وہ چلے, اس کی آنکھ بن جاتا ہوں جس سے دیکھے. غرض یہ کہ اس کے اعضاء اللہ کی چاہت کے استعمال پر آ جاتے ہیں. তো বলে যে ভাই দুষ্ট এই দাওয়াতের দ্বারা আমলের মধ্যে এথিন পয়দা করা, প্রত্যেকের যে আমল আছে প্রত্যেক আমলের মধ্যে আমাদের এথিন চলে আসে। যখন আমলের এথিন আমলের মধ্যে আমাদের এথিন বন্ধে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লার সামনে আমলের দ্বারা আমার সব কিছু করে দেবেন, তখন এথিনের সাথে যখন আমাদের আমল হবে তো আমরা আমল পুরা করতে পারবো। আর যদি আমাদের এথিন না থাকে, আমার এথিন না বনে আল্লাহ জাল্লার সানুর রাতের সিবতের কুদরতের উপরে এথিন না থাকে, তাহলে আসবাবের কারণে আমাদের কি হবে আমল ছুটিয়া যাবে। যেমন নামাজ, নামাজ এমন এক আমল যে আমল যদি কেউ সারে, নামাজ সারলে যে নামাজ সারে দিল ইসলামের মধ্যে তার আর কোন অংশ রইল না। নামাজ এমন জিনিস যে নামাজ সারলে মানুষ পুকুরের মধ্যে পৌঁছিয়া যায়, পুকুরি পর্যন্ত পৌঁছাইয়া দেয়। তো এই যে নামাজ এখন এমন এক নামাজ, এই নামাজ আজকে দোকানের কারণে, চাকরির কারণে, ক্ষেত কামারের কারণে নামাজের হুকুম শুকিয়ে যাচ্ছে, সে আজান শুনতেছে এর বড় দোকানে বসে আছে, কেন? তার আসবাবের এথিন তার জিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সিফতের এথিন নাই, আল্লাহর জাতের এথিন না থাকার কারণে আল্লাহর হুকুম তার থেকে শুকিয়ে যাইতেছে, অথচ সে মসজিদের মধ্যে যাইতে পারতেছে না। এই জন্য বলেন যে আমাদের কি করতে হবে, আজকের থেকে এইরকম দিনের মধ্যে আমরা এই কথার আজকের থেকে অঙ্গীকার করবো যে আমরা নামাজকে আমরা কোনোদিন ছাড়বো না। কারণ বলেন যে দুস্ত এক নামাজ সমগ্র দুনিয়া, সমগ্র দুনিয়া মিলে এলেও একটা নামাজ হবে না, নামাজের মোকাবিলা হবে না। এক নামাজের বদল সারা পৃথিবীতে যা কিছু আছে সব মিলিয়া হইতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখতেছেন, আজাই বলেন উনি ঘোড়া দেখতেছিলেন, এই যে ঘোড়া আর এই সমস্ত আসবাব আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দিয়েছেন বলে যে আল্লাহ পাকের কুদরত দেখা। কিন্তু কুদরত দেখা এইরকম যাতে না হয় যে আবার আল্লাহর হুকুম থেকে আমাদেরকে গাফিল করে দেয়, তা আল্লাহর হুকুমকে থেকে গাফিল করলে আল্লাহর হুকুম যদি বাদ বাদ ছুটিয়ে যায় পড়িয়ে যায় তাইলে আর এটা হইল না, আল্লাহ পাকের কুদরতের উপরে আমাদের যে ইমান বাড়া সেটা হইল না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোড়া দেখতেছিলেন, গোড়া দেখতে দেখতে ওনার আসরের নামাজ ছুটিয়ে গেল। বলে যে যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ ছুটিয়ে গেল উনি এত পরেশান হয়ে গেলেন আর এত চিন্তিত হইলেন, ব্যথিত হইলেন, ওইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘোড়ার যত পাওয়া ছিল সব ঘোড়ার পাওয়াকে ভালাই দিলেন, সব ঘোড়াকে খতম করে দিলেন। এদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই পরেশানি দেখিয়া আল্লাহ পাক ওনার আমলটা নষ্ট করেন নাই, যাই করেন নাই, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালু কি করছেন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূর্যরে পুনরায় ফিরাই এনে আসলেন ওনার জন্য, আবার এরকম আসরে রক্ত হয়ে পর্যন্ত সূর্য ফিরত আসলো, উনি আল্লাহর হুকুম করা করলেন। তো এর দ্বারা প্রমাণ হয়ে গেল দুষ্ট যে এক নামাজের মূল্য আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুর দরবারে সমগ্র দুনিয়া এমনি বা সমস্ত আসবাবের চেয়ে আল্লাহর দরবারে তার দাম বেশি। এই জন্য নামাজ এত বড় জিনিস, নামাজ যদি কেউ সারিয়ে দেয় নামাজ সারলে ইসলামের মধ্যে তার আর কোন হিসাই রইল না, তার কোন অংশই রইল না। নামাজ সারলো বলেন যে নামাজে মানুষের কুকুরের মধ্যে নিয়ে পৌঁছাই দেয়। এই জন্য আজকের থেকে আমরা প্রত্যেকে বলবান যে ভাই আমরা প্রত্যেকে এই কথার নিয়ত করি যে জিন্দগিতে আর কোনোদিন এক অক্ত নামাজ কথা করবো না। তো বলেন যে ভাই এই নামাজকে আমাদের নামাজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় হুকুম যে নামাজে কায়েম করলো, সে দিনে কায়েম করলো। এই জন্য আমাদের নামাজের মস্ত হইতে হবে, নামাজকে আমরা মস্ত করতে হবে। এই জন্য বলেন যে নামাজ আমরা যে করবো নামাজটা এলিমের সাথে করতে হবে, নামাজ এলিমের দ্বারা আমাদের আদায় করতে হবে, নামাজ আমাদের একিনের সাথে হইতে হবে। এমনি আসবাবের একিন দিলের মধ্যে থাকবে না, বলকে নামাজের বলে আল্লাহর পাকের হুকুমের দ্বারা যা হয়, আল্লাহ পাকের হুকুম পুরা করার দ্বারা হয়, সেইটার একিন আমাদের দিলের মধ্যে বসাইতে হবে। এই জন্য এক তো হলে দুষ্ট নামাজের আমাদের মস্ত করতে হবে, নামাজের জাহিদটা যেটা আছে সেটারও আমাদের মস্ত করতে হবে। আর বলেন যে দুস্ত সেটা কি রুকু সজিদা সেগুলো আমাদের ঠিক মতো দিতে হবে। এমনি ভাবে যদি নামাজটা এমন জলদি জলদি করলো, নামাজের হুকুমগুলো সে পুরা করলো না, নামাজ ঠিক মতো তার রুকু সজিদা হইল না, তো এইরকম নামাজের দিকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকানি না। তো এইরকম নামাজ জলদি জলদি পড়া আর এমনি নামাজের দিকে নামাজের গুরুত্ব তার মধ্যে না থাকা, এটা তার এতিনের দুর্বলতার কারণে। এই জন্য আসবাবের এতিন সেই দিন থেকে বাইরে যেতে হবে আর আমাদের এথিন দিনের মধ্যে আসতে হবে। কিন্তু এটার তারা মরণজিদের বড় উদ্দেশ্য হইতে না যে আসবাবে একবারে সারিয়েই দাও, আসবাবকে সারার কথা বলা হইতেছে না, আসবাব ছেড়ে দিলাম, ব্যবসা চাকরি খেতকামা এগুলা সারিয়ে দেওয়া, এগুলা তো রহমানিয়ত। আর বলেন যে রহমানিয়ত ইসলামের মধ্যে নেই, রহমানিয়ত ইসলামের মধ্যে আসতে পারে না। এই জন্য আমাদের কি করতে হবে, আসবাব তো থাকবে, কিন্তু আসবাবের লাইনে যে হুকুম আছে বলেন যে সেই হুকুমের মধ্যে হুকুমের সাথে সেটা পুরা করতে হবে। আল্লাহ জাল্লা শানুহু মানাওয়ালুহু এই আসবাব আমাদেরকে দিচ্ছেন পরীক্ষার জন্য, বলেন এগুলো তো আমাদের ইমতিহান, পরীক্ষা নেওয়া হইতেছে যে এই আসবাবের মধ্যে যে আমরা রাখতেছি এই আসবাবটা মধ্যে লাগাটা আমাদের কিভাবে হইতেছে। কারণ যদি আল্লাহ পাকে সেইখানের মধ্যে হুকুম দিছে প্রত্যেক যত আসবাব আছে সেটার মধ্যে যে আমরা লাগবো, সেই আসবাবের মধ্যে আল্লাহর হুকুম আছে। এখন যদি আমরা আসবাবের ছাড়িয়েই দিলাম, আমার ব্যবসা চাকরি সব ছাড়িয়েই দিলাম, তাহলে তো আমাদের এই যে আসবাব আলি হুকুম আছে সেটা আমরা কেমনে পুরা করবো, তখন আমাদের পরীক্ষাটা কেমনে হবে। এই জন্য বলতেছেন যে ভাই দুষ্ট, আমাদের আসবাব ছাড়ার কথা বলা হইতেছে না, বলতে আসবাবের লাইনের যে হুকুম আছে, ব্যবসার মধ্যে হুকুম আছে, ক্ষেত কামারে চাকরিতে, ওইগুলো আমরা পুরা করতেছি না পুরা করতেছি না সেটা দেখতেছেন আল্লাহ। তো আসবাবের মধ্যে আমরা লাগব, আসবাব ওয়ালি লাইনের যেই আমর আছে আল্লাহর হুকুম আছে সেটা পুরা করতে হয়ে আমরা সেখানের মধ্যে লাগব। এই লাইনে যদি আমরা লাগি তাহলে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন যে আল্লাহ পাকে আমাদের আসবাবের দ্বারা মশলা হল করতে পারে, আসবাব সারা করতে পারে। তো বলেন যে একটু ভাই নমাজের নষ্ট করা, নমাজটা কি বলে জাহিদটা আমাদের ঠিক হয়ে যেতে হবে, আর না হইলে হবে না। জাহিদটা কি রুকু সজিদা আমাদের ঠিক করতে হবে। একজন রুকু করলো, রুকুর থেকে সজিদা চলিয়ে গেল, সুজা হয়ে দাঁড়াইল না, বলে যে এরকম নমাজ যদি হয় আল্লাহ পাকে এরকম নমাজের দিকে তাকানি না। এই জন্য রুকুও ঠিক করতে হবে, রুকুর থেকে দাঁড়ানো, এরকম সজিদা এমনি ভাবে দুই সজিদার মধ্যে বসা, জাহিদ যেটা আছে এইগুলা সব আমাদের ঠিক করতে হবে। এর সাথে সাথে বাতিলেরও আমাদের ঠিক করতে হবে, ঠিক করতে হবে, মশ করতে হবে। আর বাতিল হলো কি, যে আমি এভাবে এভাবে করতেছি যে আমি আল্লাহরে দেখি, যদি আল্লাহরে না দেখি তো আল্লাহ সর্ব অবস্থায় আমার দেখতেছেন, আমার এই ধ্যান পয়দা করতে হবে, এইটারও আমাদের মস্তক আমাদের করতে হবে। আর সাথে সাথে দুষ্ট এইরকম তো নমাজ নমাজের জাহির আর বাতিলের মস্ত, আর এর উপরে যেটা মস্ত করবো সেটা হইলো দুষ্ট যে আমার এই নমাজের দ্বারা আমার মশলাকে হল করা, আমার যা প্রয়োজন সেই প্রয়োজন পুরা করানো। প্রয়োজনটা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আসবাবের মাধ্যমে পুরা করতে পারে, আসবাব ছাড়াও আল্লাহ পাকে পুরা করতে পারে। কিন্তু যারা চতুষ্ট বলে আমরা এইভাবে লাগিয়ে থাকবো, যত সময় পর্যন্ত আমার মশলা হল না হয়েছে তত সময় আমি নমাজের মধ্যে লেগেই থাকবো, নমাজ পড়তেই থাকবো। নমাজ পড়ে পড়ে আমরা কি করবো, বলেন যে আমরা আমাদের মশলা হল করাইবো। আর মশলা তো ভাই দুষ্ট আল্লাহ আসবাব দিয়ে করতে পারেন, আসবাব ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কারণ যদি আল্লাহ পাকে আমার আসবাবের মধ্যে বরকত দিয়ে দিবেন, এটার দ্বারা আমার মশলা হলেই দিব, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু উনি আসবাব ছাড়াও আমার মশলা হল করে দিতে পারেন। যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হোক, ওনারা কি করছেন, যখন নামাজে ধরছেন আর নামাজের মস্ত করছেন, তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নামালহু ওনাদের মশলায় হল করে দিছে। এই জন্য আমাদের নামাজটা জাহির ও বাতিন মস্ত করবো, এমনি ভাবে নকল করতে থাকবো, আর একটা আসবাবের আমাদের আসবাবের একদিন থাকবে না, আমাদের উপরে আমাদের একদিন থাকবে, দুইটা জিনিস একত্রিত হয় না। বলেন যে ভাই দুষ্ট আসবাবের একদিন আর আমাদের একদিন দুই একটা হইতে পারে না, কোন সময় একদিনটা জমা হয় না একদিনের মধ্যে। যদি আমার আসবাবের একদিন দিনের মধ্যে আসিয়া যায় তাহলে আমাদের একদিন চলে যাবে। এই জন্য আসবাবের একদিন দিনের মধ্যে থাকবে না, আমলেরই একদিন থাকবে। আর এতটুকু হইতে পারে যে ভাই দুষ্ট আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালুহু আমার আসবাব দিয়া করবেন না আসবাব ছাড়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছেন যে আমি কি আসবাবরে আগে করি, সবককে আগে করি, না আমলকে আগে করি। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আসবাবের আগে আমলে মুকদ্দম করছেন, মানে আগে আমল ধরছেন আসবাবের পিছনে করে দিয়েছেন। এই জন্য সাহাবি আসছেন বলেন যে রাসূলুল্লাহ আমার তো বাহরাইনে যাইতে চাই ব্যবসার জন্য, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে আগে তুমি দুই রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আর পরে তুমি ব্যবসা সফরে যাও। তো যখন উনি নামাজ পড়লেন, নামাজ পড়ে গেলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বহুতই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিলেন। তো দুষ্ট বলেন যে আমাদের এইরকম ভাবে যখন আমল আর আসবাব একসাথে হবে, তো আমরা আমলকে পিছনে করে দিব, আমলকে আগে করবো আর আসবাবকে পিছনে বানাবো। এইটাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের হোক। এমনি ভাবে নামাজে মস্ত তো আমাদের হইতে হবে, আর নকলের মধ্যে আমরা আল্লাহ রাস্তায় বাইরে দিছি, বাইরে দুষ্ট বলেন যে আমরা নকল করবো, লম্বা লম্বা সজিদা দিব, লম্বা লম্বা রুকু করব, সজিদা করব, লম্বা লম্বা রাকাত করব, বলি আমাদের নামাজের মস্ত আমাদের করতে হবে, আর এর একদিন আমাদের বানাইতে হবে। এই একদিনের জন্য হলো ফাজাইল, ফলে যে দোস্ত অতিথি ফরমাইছেন যে এখিন যে আমল আল্লাহর ওয়াদার উপরে আল্লাহ যে আমলের উপরে যে একটা ওয়াদা করছে তুমি যদি আমল করো এটা তোমার দেওয়া হবে, রসুলের পাশের মাধ্যমে যে ওয়াদা করছে এই ওয়াদার একদিন আমাদের নিয়ে আসবে, এটার মাধ্যম হইলো বলে যে ফাজাইলের তারিখ। এই জন্য আমরা ফাজাইলের তারিমের মধ্যে যখন বসবো, ফাজাইল যখন আমরা ফাজাইলের মধ্যে যখন লাগবো, এর মাধ্যমে আমাদের জীবনের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ওয়াদার উপরে একদিন পয়দা হয়ে যাবো, আল্লাহর ওয়াদার উপরে একদিন পয়দা হবে, তখন আমাদের জন্য আমলের মধ্যে লাগা সহজ হয়ে যাবে, আমাদের আমলের মধ্যে আমরা লাগবো। আর আমলের মধ্যে যত বেশি লাগবো তো বলেন যে আমি আমার জিন্দগিটা আল্লাহর হুকুমের উপরে আসিয়ে যাবে, আল্লাহর মনসামত হয়ে যাবে। এই জন্য যেরকম আমরা ফরজের উপরে মেহনত করবো, আমরা নকলের উপরে মেহনত করবো, আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে আমরা এশরাক করবো, চার্জ করবো, আমদিন এহতেমাম এমনি ভাবে তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজেরও আমরা আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে আমরা গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করবো। বন্ধুরা যখন নকলের মধ্যে লাগে আর নকলের এহতেমাম করে গুরুত্ব দেয় তো বলেন যে দুস্থ, এর দ্বারা কি হয় বলে যে বন্দার জিন্দগিটা আল্লাহ পাকে যেইভাবে চান সেইভাবে হয়ে যায়। বলেন যে এটা হাদিসের মধ্যে আসছে যে বন্দার নকলের দ্বারা আল্লাহ এত বেশি নৈকট্য লাভ করতে থাকে, বলেন যে নৈকট্য লাভ করতে করতে এত বেশি কাছে পৌঁছে যায়, বলেন যে এখন বন্দার হাত বলেন যে এখন আল্লাহর হাতে মানে আল্লাহর মনসা মতো চলে, তার পা আল্লাহর ইচ্ছা মতো চলে, এরকম তার ধরা দেখা অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ যা চান তার উপরে আসিয়া যায়। তো এই জন্য আমরা নকল এই নকলেরও গুরুত্ব দিয়ে এই নকল গুলো আমরা আদায় করবো, এটারও মস্ত করবো। আর আমলের উপরে আমাদের একদিন আসে, আল্লাহর ওয়াদার উপরে একদিন আসিয়া যায়, এটার জন্য ফাজাইলের মধ্যে আমাদের লাগতে হবে। এই জন্য ফাজাইলের তালিমেরও গুরুত্ব দিয়া আমাদের সেটার মধ্যে রাখতে হবে। تعلیم کا مقصد اللہ کے وعدے کے یقین کو دلوں میں تازہ کرنا ہے۔ ہر پرانا نیا تعلیم کا روزانہ محتاج ہے، بلکہ اپنے مقام پر رہتے ہوئے مسجد کی تعلیم میں اور گھر کی تعلیم میں اس غرض سے بیٹھے کہ اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ ہو اور مادی شکلوں کا یقین دلوں سے نکلے۔ اصل تعلیم کا مقصد اللہ کے وعدوں کے یقین کو دلوں میں تازہ کرنا ہے۔ تعلیم کی ترتیب یہ ہے، جو اللہ کے راستے میں جماعتیں نکل رہی ہیں صبح بھی تعلیم کریں، صبح کی تعلیم کریں ظہر سے پہلے، اور ظہر کے بعد بھی تعلیم کریں، دو وقت تعلیم ہوگی۔ صبح کی تعلیم میں تین عمل ہوں گے، سب سے پہلے قرآن کو صحیح کرنے کا حلقہ، قرآن کی تصحیح کے حلقے میں اس بات کا خوب خیال رکھا جائے کہ جتنے صحیح قرآن پڑھنے والے جماعت میں ہیں اتنے ہی حلقے لگائے جائیں، ایسا نہ ہو کہ آپ چار چار کے حلقے لگا دیں ایک بھی صحیح قرآن پڑھنے والا نہ ہو۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم جماعت کا ذمہ دار اس کو بنایا کرتے تھے جس کا قرآن سب سے اچھا ہوا کرتا تھا۔ حدیث میں ہے، آپ نے جماعت تیار فرمائی، جماعت بیٹھی ہوئی تھی، فرمایا تم گئے نہیں، جماعت نے عرض کیا کہ ابھی ہمارا امیر طے نہیں ہوا ہے۔ کوئی جماعت امیر کے بغیر نہیں ہوا کرتی تھی، جماعتیں لمبے لمبے جیوش ہوتے یا مختصر جماعت ہوتی۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم ہر جماعت کے لیے امیر اور ذمہ دار متعین فرماتے تھے۔ جماعت منتظر بیٹھی ہوئی تھی، فرمایا گئے نہیں، عرض کیا صحابہ نے ابھی ہمارا امیر طے نہیں ہوا ہے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم ایک ایک صحابی کے پاس بیٹھے، جن میں سے اور الگ الگ سب کا قرآن سنا، جس کا قرآن سب سے بہتر تھا، فرمایا کہ تم ان کے امیر ہو۔ اس لیے میں عرض کر رہا کہ قرآن کی تصحیح کے حلقے میں اس کا خیال رکھا جائے کہ اگر جماعت میں ایک ہی صحیح قرآن پڑھنے والا ہے تو ایک ہی حلقہ قرآن کا لگانا چاہیے، وہ ایک ایک آیت سب کی درست کرائے، کم سے کم آدھا گھنٹہ پونا گھنٹہ قرآن کی تصحیح کا حلقہ صبح میں تعلیم سے پہلے جم کر ہونا چاہیے۔ اس کے بعد منتخب احادیث سے ہی تعلیم ہو، صبح کی تعلیم میں منتخب احادیث سے ہی تعلیم کی جائے۔ جتنے بھی مراکز ہیں ساری دنیا کے، ان تمام مراکز کا یہ معمول ہونا چاہیے کہ صبح روانگی کی، عام طور سے جماعتوں کی روانگی صبح کے وقت میں ہوتی ہے، روانگی سے پہلے منتخب احادیث سے تعلیم کی جائے، تاکہ اللہ کے راستے میں نکلنے والی جماعتیں اللہ کے راستے میں پھرنے کے فضائل کو، اللہ کے راستے کی تکلیف کے فضائل کو، اللہ کے راستے کے گرد و غبار کے فضائل کو، اللہ کے راستے میں نکلنے کی شرائط اور آداب کو، اور اللہ کے راستے میں ان تکالیف کے برداشت کرنے کے احتساب کو لے کر نکلیں۔ اس لیے روانگی سے پہلے منتخب احادیث سے ہی تعلیم کی جائے۔ مرکز نظام الدین کا معمول ہے صبح کی تعلیم میں منتخب احادیث ہی پڑھی جاتی ہے، تاکہ اللہ کے راستے میں نکلنے والی جماعتیں وہ اللہ کے راستے میں نکلنے کے آداب کو, فضائل کو, اور اس راستے میں پیش آنے والی تکالیف پر اللہ کی طرف سے ملنے والے اجر کو اچھی طرح سن کر سمجھ کر نکلیں. اس توسلہ کی تعلیم میں پہلا عمل قرآن کی تفسیر کا حلقہ ہے, اس کے بعد متخب احادیث سے تعلیم ہے, اس کے بعد چھ صفات کا مذاکرہ ہے. اس طرح ہمیں صبح کی تعلیم میں تینوں عمل کرنے ہیں. ظہر کے بعد کی تعلیم میں فضائل اعمال, ما فضائل صدقات, مسلمانوں کے موجودہ پستی کا واحد علاج, اسی کے ساتھ ساتھ حکایات صحابہ, اور اسی کے ساتھ ساتھ ہمیں اہتمام کرنا ہے فضائل صدقات کا, اور اسی کے ساتھ اہتمام کرنا ہے فضائل حج کا بھی. جب حج کو جانے کی کارروائی شروع ہونے کا زمانہ ہو اس وقت فضائل حج پڑھنی چاہیے. ہم حج کے ایام فضائل حج پڑھتے ہیں, حالانکہ سفر کی کارروائی کے وقت سے پہلے فضائل حج پڑھیں تاکہ حج کا شوق پیدا ہو اور وہ حج کی تیاری اور حج پر آمادہ کیا جائے لوگوں کو. ان کتابوں سے ہمیں تعلیم کرنی ہے ظہر کے بعد. ظہر کے بعد کا جو وقت ہے اس میں آدھے وقت تعلیم ہو اور آدھے وقت آپس میں سیکھنا سکھلانا بھی ہو. یہ بھی ہمارے مشورے میں طے ہے کہ اجتماعی طور پر جماعتوں کو چاہیے کہ موٹے موٹے جو ہے سبحانک اللہم یا تحیات وغیرہ اپنے ساتھیوں کی درست کرائی جائیں, اور موٹے موٹے نماز کے اور وضو کے طریقے اپنے ساتھیوں کو سکھلائے جائیں. صحابہ اکرام کے زمانے میں دین کے سیکھنے کا طریقہ ہی یہی تھا کہ جاننے والوں کے ساتھ نکل کر اللہ کے راستے میں سیکھنے سکھلانے کا عام معمول تھا. یہ ہے تعلیم کا طریقہ اللہ کے راستے میں نکل کر. تعلیم کے ساتھ تعلیمی گشت, یہ بھی میں تاکید سے عرض کر رہا کہ تعلیم کے ساتھ تعلیمی گشت کا اہتمام کیا جائے. ایک ایک دو کی ساتھیوں کی جب جوڑی بنے, ایک ایک سے ملاقات کریں اور انہیں تعلیم کے حلقوں میں لا کر جوڑنے کی کوشش کریں. دو آ جائیں 15-20 منٹ گشت کر کے, پھر دوسرے دو چلے جائیں. اس طرح فرماتے تھے دو دو کی جوڑی بنا کر یہ تعلیم کے دوران تعلیمی گشت کرتے رہیں. اپنے مقام پر رہتے ہوئے ہمیں بھی اپنی مسجد کی تعلیم میں جڑنا ہے. اور یاد رکھیں جتنے واپس جانے والے ہیں اللہ تعالیٰ سے نکلنے والے ہیں, جس طرح اپنے مقام پر رہ کر مسجد کے پانچ اعمال ہیں, اسی طرح گھر کے بھی پانچ اعمال ہیں. جتنے ملکوں سے حضرات آئے ہوئے ہیں یہ سب اچھی طرح سمجھ کر جائیں. روزانہ گھر کے اندر کے جو پانچ اعمال ہیں انہیں بھی ہمیں اہتمام کے ساتھ کرنا ہے. یہ پانچ اعمال صحابہ اکرام کی سیرت میں اور حضرت کے بیانات میں اور مولانا انعام الحسن صاحب رحمۃ اللہ علیہ کی ہدایات میں یہ پانچ اعمال ملتے ہیں. سب سے پہلا بنیادی عمل قرآن کی تشریح کا حلقہ ہے جو روزانہ کی گھر کی تعلیم کے ساتھ ہوگا. روزانہ کی تعلیم کے ساتھ قرآن کی تشریح کا حلقہ ہے جو روزانہ کی تعلیم کے ساتھ ہوگا. مرد کو چاہیے اگر ایک آیت قرآن کی مسجد سیکھ کر گیا آیا ہے, یہ جماعت سے سیکھ کر جا رہا ہے, گھر میں روزانہ قرآن کی تشریح کا حلقہ ہو. میں تاکید سے عرض کر رہا ہوں کہ یہ عمل روزانہ کی تعلیم کے ساتھ ہے. یہ عمل قرآن کی تشریح کے حلقے کا روزانہ کی تعلیم کے ساتھ ہے, اور یہ سب سے قدیم عمل ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں ہجرت سے پہلے ہی یہ عمل شروع ہو گیا تھا. حالانکہ کتنا قرآن نازل ہوا تھا اس وقت تک, اس قرآن کی تصحیح کا حلقہ جو ہے گھر کے اندر لگایا جاتا تھا. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ جب حضور اکرم صلی اللہ علیہ وسلم کو قتل کرنے کے لیے جا رہے تھے, ابھی اسلام نہیں لائے تھے, آپ کو قتل کرنے کے لیے نکلے اور فرماتے تھے کہ آج میرا فیصلے کا دن ہے, میں آج قصہ نمٹا کر آؤں گا. جب نکلے راستے میں معلوم ہوا کہ اپنی بہن کے گھر میں دین داخل ہو چکا ہے, وہاں سے بہن گھر کی طرف پلٹے, وہاں گھر میں قرآن کی تصحیح کا حلقہ چل رہا تھا. خباب رضی اللہ تعالیٰ عنہ عمر کے بہن بہنی کو قرآن سکھلا رہے تھے. وہاں سے عمر رضی اللہ عنہ کو ہدایت ملی ہے. میرے بزرگ دوستو عزیزو, یہ قدیم معمول ہے کہ روزانہ گھر میں قرآن کی تصحیح کا حلقہ قائم کیا جائے, اس کے بعد اسی کے ساتھ ساتھ کتابی تعلیم ہو. حضرت جی انعام الحسن رحمۃ اللہ علیہ نے کام کرنے والوں کو خط لکھا جس میں صراحت کی ہے اس کی کہ گھر میں روزانہ کی تعلیم کے ساتھ چھ صفات کا مذاکرہ ہو, اور روزانہ اسی تعلیم کے ساتھ قرآن کی تصحیح کا حلقہ بھی قائم کیا جائے. اس طرح ہمیں روزانہ گھر میں قرآن کی تصحیح کا حلقہ, پھر کتابی تعلیم, ایک دن فضائل اعمال, نافضائل صدقات, اور ایک دن منتخب احادیث, ان کتابوں سے ایک ایک دن باری باری تعلیم کا اہتمام کیا جائے. اس کے بعد تیسرا عمل ہے چھ صفات کا مذاکرہ. ہر بدولت کو چاہیے کہ اللہ کی طرف دعوت دے. ہر گھر کے ہر فرد کو داعی بنانا مقصود ذات ہے. ہر ایک خود دعوت دے. یہ چھ نمبر کا مذاکرہ ہر ایک کے ذمے کیا جائے. انتہائی آسان ہے. منتخب احادیث سے چند چند حدیث ہر نمبر کی یاد کر لی جائیں اور ان احادیث کا مفہوم بیان کر کے اس کی طرف آمادہ کیا جائے. بس یہی چھ صفات اور چھ نمبر کی دعوت ہے. اس طرح ہمیں منتخب احادیث سے بھی تعلیم کا اہتمام کریں گے تو چھ نمبر کا بیان کرنا آسان ہو جائے گا. میں نے عرض کیا کہ تیسرا عمل ہے چھ صفات کا مذاکرہ. پھر اپنی مستورات کو اللہ کے راستے میں نکلنے کے لیے ترغیب دی جائے. امت کا حال بتلایا جائے. امت کی بے دینی اور ارتداد کے قصے اپنی عورتوں کو سنا کر انہیں غمگین کیا جائے اور اس پر تشکیل کی جائے کہ ہم نے اپنے جان و مال کو اب تک اپنی خواہش پر خرچ کیا, اللہ کا دین مٹتا رہا. میرے دوست بزرگ عزیزو, حضور اکرم صلی اللہ علیہ وسلم نے صحابیات کو بھی اس طرح اللہ کے راستے میں نکلنے کی ترغیب دی ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم ام حرام بنت ملحان کے گھر میں آرام فرما رہے تھے. آپ نیند سے سوتے ہوئے آپ نیند سے اٹھے ہنستے ہوئے. ام حرام نے پوچھا کہ آپ کیوں مسکرا رہے ہیں؟ فرمایا, اے ام حرام, مجھے ایک جماعت دکھائی گئی ہے میری امت کی جو فرا ملک میں جائے گی سمندری سفر کر کے, اور وہ کشتیوں میں ایسے بیٹھے ہوئے ہوں گے جیسے بادشاہ تخت پر اطمینان سے بیٹھے ہوتے ہیں. ام حرام نے عرض کیا, مجھے اس جماعت میں شامل کر دیجئے. فرمایا, ام حرام, تم اسی جماعت میں سے ہو. آپ دوبارہ سوئے, پھر آپ مسکراتے ہوئے اٹھے. ام حرام نے پھر پوچھا, اب کیوں مسکرائے؟ فرمایا کہ مجھے ایک اور جماعت دکھلائی گئی ہے. اسی طرح ام حرام نے عرض کیا, مجھے دوسری جماعت بھی شامل کر دیجئے. فرمایا, ام حرام, تم دوسری جماعت میں کیسے نکل سکتی ہو؟ تم پہلی جماعت میں نکل کر اس ملک میں وفات پا چکو گی. یہ جذبات بنائے گئے تھے اس امت کی عورتوں کے بھی. میں تاکید سے عرض کر رہا ہوں, جو اہمیت مردوں کے کام کی ہے وہ اہمیت مستورات کے کام کی ہے. ہم ہر گھر میں مستورات کی جماعتوں کو داخل کرنا چاہتے ہیں تاکہ ہر گھر کا 24 گھنٹے کا نظام دعوت پر, عبادت پر اور ذکر تلاوت پر آئے. ہر گھر کے باطن کو نکالنے کے لیے اور اعمال دعوت اور عبادت سے اس گھر کو آباد کرنے کے لیے ضروری ہے کہ مستورات کی جماعتوں کی نقل و حرکت شرائط کے ساتھ, پردے کے ساتھ, شریف محرم کے ساتھ ان کے نکالنے کا اہتمام کیا جائے تاکہ ہر گھر کے اندر دینی ماحول قائم ہو. اس لیے عرض کر رہا ہوں تاکید سے کہ اپنی عورتوں کو صحابیات کے واقعات سنا سنا کر اور امت کی بے دینی کے اور امت کی ارتداد کا حالات سنا کر اپنی عورتوں کو اللہ کے راستے میں نکلنے کے لیے آمادہ کیا کرو. یہ روزانہ کی تعلیم کے ساتھ چوتھا عمل ہے. اور پانچواں عمل ہے اگلے دن کا مشورہ. روزانہ گھر کے اندر مشورے کا اہتمام کیا جائے. کل تعلیم کس کے ذمے ہوگی؟ کل چھ صفات کا مذاکرہ کس کے ذمے ہوگا؟ کل قرآن کی تصحیح کون کرائے گا؟ تعلیم, قرآن کی تصحیح کا حلقہ اور چھ صفات کا مذاکرہ. اس کے لیے اگر ہم نے مشورہ نہ کیا اور متعین نہ کیا تو یہ عمل ضائع ہوتا رہے گا اور یہ عمل چلتا رہے گا. عین وقت پر کوئی بھی اس عمل سے عذر کر دے گا, عمل ضائع ہو جائے گا. اگر اہتمام سے مشورہ کر کے طے کر لیا جائے گا تو اس عورت کو اس کا فکر ہوگا کہ مجھے کل تعلیم کرانی ہے. وہ کتاب میں سے کتاب کا مطالعہ کرے گی. وہ چھ نمبر کا مذاکرہ کرنا ہے. وہ اس کی مشق کرے گی. اس طرح ہمیں یہ تینوں کام مشورے سے روزانہ طے کرنے ہیں. اسے میں نے عرض کر دیا ہے کہ یہ پانچوں اعمال روزانہ ہر گھر میں ہر فرد کو اہتمام سے کرنے ہیں اجتماعی طور پر. اسی کے ساتھ ساتھ دوسرا علم ہے مسائل کا. مسائل کا علم علماء سے حاصل کریں. ہماری جماعت اللہ کے راستے میں نکل کر آپس میں مسائل میں نہ الجھیں. اپنے اپنے علماء سے مسائل کو معلوم کر کے اپنے اپنے مذاہب کے طریقے پر عمل کریں. ہمارا مسلک اہل سنت والجماعت ہے. اس لیے ہم اس مسلک پر قائم ہیں اور اسی مسلک کے داعی بھی ہیں. اس لیے اپنے علماء سے مسائل کو معلوم کرنا اور اپنے جو ہے علماء حق سے کی مجالس سے استفادہ کرنا اور قدم قدم پر مسائل علماء سے پوچھنا, یہی اصل کامیابی کا اور حقانیت کا راستہ ہے. ہماری جماعتیں آپس میں مسائل میں اختلاف نہ کریں بلکہ اپنے اپنے علماء سے پوچھ کر اپنے اپنے مذہب کے طریقوں پر عمل کرتی رہیں. تو میں نے اس لیے عرض کیا ہے کہ مسائل علماء سے پوچھیں اور علماء کی زیارت کو عبادت یقین کریں. دینی مدارس اسلام کے قلعے ہیں جہاں دین اور اسلام کی حفاظت ہے، تربیت ہے، اس لیے علم علماء کی صحبت سے اور علم علماء کے مجالس سے ہی حاصل کریں۔ তো বলেন ভাই দোস্ত, আমাদের ফাজলের তালিম করতে হবে। কেন বলেন যে আল্লাহ জাল্লা শানহু আম্মানা ওয়ালে ওয়াদা আর ওইদের উপরে যে একটা আমাদের ইকিন পয়দা হয়, এই জন্য বলতে যে ভাই দোস্ত, যারা এখানে আমরা আসি নতুন পুরানা প্রত্যেককে বলতেছেন যে ভাই আমরা প্রত্যেকে এরকম ভাবে আমরা কি করব, ঘরের মধ্যে আমরা তালিম চালু করব, ফাজাইলের তালিম আমাদের ঘরে হবে, আমাদের মসজিদের মধ্যে ফাজাইলের তালিম হবে, আমরা এরকম গুরুত্ব দিয়ে ঘরেও তালিম করব, মসজিদের মধ্যে তালিম করব। এমনি ভাবি যেনারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি, আমরা আল্লাহ রাস্তায় বিঘ্নওয়ালারা বলেন আমরাও এরকম তালিমের গুরুত্ব দিয়ে আমরা তালিম করতে হবে। এই ফাজাইলের তালিম আল্লাহ রাস্তায় যে আমরা বাইরেছি বলেন যে আমাদেরও এরকম ফাজাইলের তালিম হবে। তো আমরা যে ফাজাইলের তালিম করবো দোস্ত, বলেন যে এই ফাজাইলের তালিমের মধ্যে আমাদের প্রতি কি হবে, বলেন যে আমরা তালিমটা ফাজাইলের দুই বেলাই হবে, সকালেও হবে বিকালেও আমাদের তালিম হবে, দুই বেলায় আমাদের তালিম হবে। প্রথম সকালবেলায় যে আমাদের তালিমটা হবে সেই তালিমের মধ্যে আমাদের তিনটা জিনিস এমনি হবে, একটা হইলো বাড়ি বুজুর্গ দুস্ত আমাদের কোরআন শরীফের মস্ত করতে হবে, আর বলেন যে দুই নম্বরে হইলো এই মুনতাকা হাদিস থেকে আমরা বলবো, আর এমনি ভাবে দুস্ত বলেন তৃতীয় জিনিস হইলো আমাদের ছয় নম্বরের মুজাকারা হবে। বলেন যে দুস্ত এমনি ভাবে বলতেছে যে এখন সারা দুনিয়ার ইকানের মধ্যে হাজির, সারা দুনিয়ার মার্কেজের মধ্যে আমাদের কি করবো, সকালবেলা আমরা মুনতাহাব হাদিস পড়বো, মুনতাহাব হাদিসের মধ্যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার আদাব, আল্লাহ রাস্তায় বাহির হওয়ার ফজিলত এবং আল্লাহ রাস্তায় ধুলাবালি এগুলা বরদাস্ত করার মধ্যে কি আজরের সওয়াব, যেটা সাথীদের সামনে আসে আর এটার তারা এটার এহতেসাব নিয়া এটার আগ্রহ নিয়ে যাতে সে আল্লাহ রাস্তায় যায়, এজন্য প্রত্যেক মার্কেজের মধ্যে সকালবেলা এরকম ভাবে আমাদের মুনতাহাব হাদিস থেকে ওই সমস্ত আল্লাহ রাস্তায় বাহির হওয়ার মধ্যে কি ফজাইল, আল্লাহ রাস্তার মুজাহিদার মধ্যে কি আজরের সওয়াব, এইগুলার তালিম হবে। বলেন নিজামুদ্দিনের মধ্যে আমাদের সেইটা এইরকম ফজাইল, সকালবেলার যে তালিম হয় সেটার মধ্যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার যে ফজাইল মুনতাহাব হাদিস সেটা বলা হয়। এমনি আমরা আল্লাহ রাস্তায় বাইরিয়া এই সকালবেলার তালিমের মধ্যে সবচেয়ে প্রথম জিনিসটা যেটা করবো সেটা হলো বলেন যে আমাদের কি করতে হবে, বলেন যে আমাদের কোরআন শরীফের মস্ত করতে হবে। কোরআন শরীফের মস্ত করার কি করতে হবে, আমাদের জমাতের মধ্যে যতজন শুদ্ধ করনেওয়ালা আছেন বলেন ততটা হালকা হবে, এরকম না যে সব পয়সা একটা আছে তালিম করিয়ে গেল ভুল বনেওয়ালা ভুলই করলো, এরকম না, বলতে যত জমাত আমাদের জমাতে যতজন শুদ্ধ করতে জানে তারা এরকম ভাবে শুদ্ধ হালকা লাগাইবে আর একে কায়েত করে সহি করবে। সুরে বাদ সালাই সালামের জমানায় ওই ব্যক্তিকেই আমির বানাইতেন যে কোরআন শরীফ ভালো করে শুদ্ধ করতে পারে, যাতে তার শারীরিক রূপে মেহনত করতে পারে, শিখাইতে পারে, তো এই জন্য যে কোরআন শুদ্ধ করত তাদেরই আমির বানাইতেন। সুরে বাদ সালাই সালাম এক জমাত বানাইছেন, তো জমাত বসে রয়েছে যায় নাই, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে আপনারা এখানে বসে রয়েছেন যান নাই কেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমাদের আমিরই ঠিক হয়নি, কারণ কোন জমাতে আল্লাহ রসুলের শুধু জমাত পাঠাইছেন বড় জমাত পাঠাইছেন কিন্তু কোন জমাতে আমির ছাড়া হয় না, প্রত্যেক জমাতের মধ্যে আমির ঠিক করে দিয়েছেন, একজন আমির নির্ধারণ হয়েছে, তো এরপরে জমাত রওনা হয়েছে, জমাত তো আমির ছাড়া হয় না। তো এই জন্য বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনারা বলে যে রসুলাল্লাহ আমরা কেমনে যাইবো, আমাদের তো আমিরই এখনো ঠিক করে দেন নাই, রসুল পাক সাল্লাম ওনাদের কাছে বসলেন, বসে এক এক ব্যক্তির কাছে বসলেন, বৈশা বৈশা ওনাদের সড়ক থেকে কোরআন শুনলেন, শুনলে এরকম মধ্যে যিনি ভালো কোরআন পড়তে পারে তারে আমাদের জমাতের আমির বানাইয়া ওই জমাতকে চালাই দিলেন। এই জন্য আমাদের কি করতে হবে, জমাতের মধ্যে যদি একজন শুদ্ধ করে একই হালকা হবে, যে কয়জন দুজন হয় তিনজন হয় তো এরকম তিন হালকা চার হালকা লাগবে, এক এক আয়াত আমরা শুদ্ধ করব। আর এদের মধ্যে আমরা এই কমাস কমের এক ঘন্টার মতো সময় আমরা এখানে খরচ করব। এই তালিমের মধ্যে কোরআনের মস্কের মধ্যে এখন এক ঘন্টা লাগাইব। আর তৃতীয় হইল আমরা মুনতাহাব হাদিস থেকে পড়ব, মুনতাহাব হাদিস থেকে আমরা সকালবেলার তালিমের মধ্যে সব বাদ থেকে আমরা পড়ব, আর এর সাথে সাথে দুস্থ ছয় নম্বরেরও আমরা মুজাকেরা করব। ছয় নম্বরের মুজাকেরা আমরা এই সকালবেলার তালিমের মধ্যে করব, এই তিনটা জিনিস আমাদের সকালবেলার তালিমের মধ্যে হয়ে যাবে। আর বিকালবেলায় যে তালিম হবে বিকালের তালিমের মধ্যে আমাদের ফাজাইল আমল থেকে পড়বো, ফাজাইলে সাদাকাত করবো, আর পুস্তিকা ওয়াহেদের যে কিতাব আছে সেটাও পড়বো, হেকায়েতে সাহাবাও করা হবে। তো বিকালবেলার তালিমের মধ্যে ফাজাইল আমল সাদাকাত এগুলোতে এতেমাম হবে, আর এর সাথে সাথে দুস্থ আরেকটাও করতে হবে, বলেন যে যখন হজের সময় আসবে মানে হজের যখন কাম শুরু হয়ে যাবে তো ফাজাইলে হজেরও তালিম হবে আমাদের। আমরা যখন হজের সময় আসে তখন আমরা ফাজাইলে হজ করি এইরকম না, বলছে যখন থেকেই বলছে যখন হজের কারণ মানুষ শুরু করে তখনই হাজিরা হজে যাওয়ার জন্য কাম শুরু হয়ে যায়, তখন থেকে আমাদের ফাজাইলে হজেরও তালিম শুরু হয়ে যাবে। বিকাল বেলায় আমাদের আরেকটা আমল হবে, এই কিতাবগুলো থেকে পড়া হবে আর এর সাথে সাথে আমাদের একটু মুজাকিরা হবে। সেটা কি বলেন? সেটা হইল দুষ্ট আমরা যেন সুবহানাকে জানি না আর তাহিয়াতু জানি না, তো এইগুলো আমাদের শিখন শিখানের মেহনত হবে। নামাজের তরিকাটা একটু ওযু আর একটু গোসল এগুলার একটু তরিকাটা আমাদের সাথীদেরকে শিখাই দেওয়া হবে, যাতে আমরা সাথীরা মোটামুটি এগুলো আমাদের তাদের শুদ্ধ হয়ে যায় সত্যি, মানে এই তো মশলা হয়েছে এই জন্য এইগুলো আমাদের শিখানো হবে। তো এর তো তালিম হলে দুষ্ট, এটা যখন আমরা আল্লাহর রাস্তায় ভিড়ব আল্লাহ রাস্তায় যাওয়ার পরে আমাদের এইভাবে আমাদের তালিমটা হবে, সকাল বিকালের তালিমের মধ্যে এই আমলগুলো হবে। আরেকটা আমল হইল দুষ্ট, যে আমরা যখন ফিরিয়া বাড়িতে যাইব, যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি আল্লাহ রাস্তার থেকে বাড়িতে ফিরব, এমনি যারা বাড়িতে ফিরব আমরা যাই আমাদের ঘরের মধ্যে তালিম চালু করব, ঘরের মধ্যে আমাদের তালিম হবে। সেইরকম আমরা ফিরে যাই হাজ কাম করব, আমাদের ঘরের তালিমের মধ্যে অম্বলেন যে পাঁচ এইরকম ভাবে পাঁচটা আমল হবে। যারা আমরা এখানের মধ্যে হাজির আছি আমরা সবাই কথাটা নিয়ে নেই সব খেয়াল করি, বলেন যে দুষ্ট আমাদের ঘরের তালিমের মধ্যেও পাঁচটা আমল হবে। যারা হজর আর বলেন যে সেই পাঁচটা আমল ঘরের মধ্যে, এর মধ্যে সবচেয়ে প্রথম আমল যেটা হবে বলেন যে সেটা হইলে দুষ্ট, বলেন যে কোরআন শরীফের হালকা লাগবে, কোরআন শরীফের মস্ক হবে ঘরের মধ্যে। যেটা হজরত সাহাবাই কেরামের সিরত থেকে এবং হজরতজির বয়ান থেকে আর হজরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরানোদের নামে যে সিডি লিখছেন সেটার মধ্যে পাওয়া যাইতেছে যে ওনারা ঘরের মধ্যে এই আমলগুলো করার কথা বলছেন। একটা হলো ভাই দুষ্ট কোরআনের মস্ত করার কথা বলছেন, ঘরের মধ্যে ছয় নম্বরের আলোচনা আর ফাজাইলের কি বলেন যে তালিমের কথা বলা হয়েছে। তা এমনি ভাবে আমাদের ঘরের মধ্যে প্রথম জিনিস যেটা হবে সেটা হলো কোরআন শরীফের শিখানা শিখানো হবে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায় মক্কা শরীফে যেই কোরআন নাজিল হয়েছে সেটা ওনারা ঘরের মধ্যে শিখাইছেন। আপনি ভাবে আমাদেরও আমি একায়াত শিখছি মসজিদে বাড়ালেন এইটা যাই আমার ঘরে বিয়ে বাচ্চাদেরকে এরকম শিখাইব। সাহাবাই কেরাম তাই করতেন, ঘরের মধ্যে যাইয়া ওনারা মসজিদ থেকে কোরআন শিখছেন তো সেটা ঘরে শিখাইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলেন যে যিনি তলোয়ার লইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করার জন্য উনি রওনা হয়ে গেছেন, রাস্তার মধ্যে উনি জানতে পারলেন যে ওনার ভনের ঘরে ইসলাম ঢুকছে। এই কথা জানার পরে হযরত উমর জেলার ওই ব্যক্তি ফিরে গেলেন আর বলেন যে সেইখানে যাওয়ার পরে ওইখানে ওনার ভনের ঘরের মধ্যে কোরআন শিখানোর তালিম হচ্ছিল। হযরত আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানের মধ্যে কি করতেছিলেন? কোরআন শিখাইতেছিলেন। তো যখন ওইগুলা যাবে উনি সেখানে সেই কোরআনের তালিমের কথা শুনলেন তা আল্লাহ পাক ওনার দিন ঘুরে দিল, পরে উনি মুসলমান হয়ে গেলেন। তো দুষ্ট আমাদের ঘরের তালিমের মধ্যে একটা হলো দুষ্ট যে আমাদের ঘরের তালিমের কোরআনের হালকা হবে, এই ঘরের সবে কোরআন সহি করবে, কোরআন সহি করার মেহনত হবে। দ্বিতীয় আমল হইলো আমাদের ঘরের তালিমের মধ্যে কি হবে, ঘরের তালিমের মধ্যে আমাদের ফাজাইলের তালিম হবে। একদিন ফাজাইল আমল সাদাকা সহ এগুলো সবের তালিম হবে, আরেকদিন মুনতাহা হাদিসের তালিম হবে। এই দুইটা দুই কিতাব একদিন এটা আর একদিন ওইটা পড়া হবে আর এর সাথে সাথে দুষ্ট ছয় নম্বরের মুজাকিরা হবে। যেটার কথা বলেন যে হযরতজি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ এই পুরানোদের নামে যে সিটি লিখছে সেটাতে লিখছে এই ফাজাইলের তালিমের সাথে আমাদের ঘরের তালিমের মধ্যে ছয় নম্বরের বয়ান হবে আর কোরআন শরীফের মস্ত হবে, কোরআন শরীফ শিখন শিখানির মেহনত হবে। তো আমাদের ছয় নম্বর এটার জন্য বলেন যে ঘরের সামনে আমি ছয় নম্বর শিখিয়ে দিব, এটার জন্য মুনতাহা হাদিসের মধ্যে প্রত্যেক বাপ এরকম ছয় নম্বরের যে ফাজাইল আছে সেগুলা কিছু হাদিসের যদি মহুম নিয়ে আনে মুখস্থ করে নেয় তো সহজের সাথে সে ছয় নম্বর বলতে পারবে। তো এই জন্য ঘরের মধ্যে সবে ছয় নম্বর বলতে সবে দিয়ে আমরা ছয় নম্বর বলাইব। তো এমনি ভাবে শুধু বড় মহিলারা আর এর সাথে সাথে ফরেঞ্জ ভাই দুস্থ ঘরের মহিলাদেরকে আমরা দিনই জেহেন বানাইতে হবে, মস্তুরাতের মধ্যে আমাদের মেহনত চালু করতে হবে। মস্তুরাতের যে মেহনত দুস্ত বলেন এটাও বহুত বড় গুরুত্ব রাখে, যখন মস্তুরাতের মেহনত হবে তো ঘরে মা বোনদের জেহেন বনবে আর এর দ্বারা আমাদের ঘরের মধ্যে এবাদত জিন্দা হবে, জিকির জিন্দা হবে, তেলাওয়াত জিন্দা হইতে থাকবে। এইসব আমলগুলো আমাদের ঘরের মধ্যে আমলের মাহল হবে, জিকির ও তেলাওয়াতের মাহল হবে, আর তিনি জজবাগরের মধ্যে বন্ধে আর মালুমদেরকে আমরা সাহাবিয়াতদের ওয়াকেও শুনাইব, ঘটনা শুনাইব, এটার দ্বারা আমাদের মাগুনদের মধ্যে দিনই জজবা পয়দা হবে, আর এটার দ্বারা ওনারা আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য এদের মধ্যে আগ্রহ পয়দা হবে, অর্থাৎ ঘরের মধ্যে তশকিল হবে। এই জন্য হযরতে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন ওনার ঘরে ছিলেন, হঠাৎ করে ঘুমাইছিলেন, উঠলেন, হাসলেন আল্লাহ রাসূল। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাসূল আপনি হাসলেন কেন? বলে আমার এক জামাত এরকম নৌকার মধ্যে সওয়ার হইয়া আজ দেশের মধ্যে তারা সফর করে যাইতেছে, আর নৌকার মধ্যে তারা বাদশার মধ্যে বৈশা এক মিনারের সাথে নিরাপদে যাইতেছে। উনি বলেন যে রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমার ওই জামাতের মধ্যে শরীক করে দেয়। বললেন যে যাও তুমি সেই জামাতের মধ্যে। আবার শুয়ে পড়লেন, আবার উঠলেন, উঠার পরে আবার উনি এরকম হাসলেন। বলেন যে ইয়া রাসূলুল্লাহ কেন হাসলেন? বলে আরেক জামাত এরকম আমার দেখতে পাইলাম যারা এরকম নৌকার মধ্যে সওয়ার হয়ে আরেক দেশে সফর করে যাইতেছে। বলে দোয়া করেন আমারও যাতে আল্লাহ ওই জামাতের মধ্যে শরীক করে। বলে উম্মে হারাম তুমি কেমনে শরীক হবে? তুমি তো প্রথম জামাতে যাবে, আর প্রথম জামাতে যাইয়া তুমি ওই দেশের মধ্যে তোমার ইন্তেকাল হয়ে যাবে। তো বাইরের বুজুগার দুষ্কর। এই জন্য আমাদের মামুনদের মধ্যে এই জজবা পয়দা হওয়ার জন্য আমাদের ঘরের মধ্যে ইমানিদের মুজাকারা হইতে হবে, আর বলেন যে আমরা ওনাদেরকে শর্তের সাথে এমনি ভাবে পর্দার সাথে এমনি ভাবে আমার ওনাদেরকে আমরা কি করব? বলেন যে আমরা শর্ত সরাইতের সাথে পুরাপুরি পর্দার সাথে আমরা আল্লাহ রাস্তায় ওনাদেরকে নিয়ে যাইব। তো এর দ্বারা কি হবে? মা বন্ধের জেহেন বনবে, জজবা বনবে, আর এর সাথে সাথে দুস্থ আমাদের ওদের কি হবে? দিনের মধ্যে আল্লাহ রাস্তায় বাইরে আরো জজবা পয়দা হবে, ঘরের মধ্যে জিক্র তেলাওয়াতের মাহল বন্ধে থাকবে, আমাদের ঘরের পরিবেশটা তিনি পরিবেশ বনবে। আর এর সাথে হইল মশাইল রয়ে গেল, কাজে হইলে তালিম তো এইভাবে হবে, আর এর সাথে সাথে দুস্থ আমাদের ঘরের মধ্যে আরেকটা তালিমও হবে, সেটা কি? ঘরের তালিমের চতুর্থ জিনিস হইল, বলেন যে এই ঘরের মধ্যে আমাদের মশওয়ারা করতে হবে, যেরকম মা বোনদেরকে আমরা তশকিলের মধ্যে উঠাইব। চতুর্থ আমল, পঞ্চম আমল হইল দুস্থ ঘরের মধ্যে পরামর্শ করা। আর সেই পরামর্শটা কি? যে কালকে কার জিম্মায় এইরকম ছয় নম্বর বলা, কার জিম্মায় কিতাব পড়া, কে এইরকম সুরা করা নষ্ট করাই। আমরা যদি এটা ঠিক না করি তাহলে আমাদের তালিম আর এমনি ছুটিয়ে যাইব। আমরা জিম্মাদারি যদি আমরা না লাগাই তো আমাদের তালিমটা সর্বদা ঘরের মধ্যে চালু থাকবে না, মাঝে মধ্যে হবে হবে না। তাই জন্য আমরা আগের থেকে মশওয়ারা করব। এই হইল আমাদের ঘরের তালিমের মধ্যে পাঁচটা আমল, কোরআন শরীফের মুখস্থ করা, আর এইরকম কিতাব বাড়ি বাড়ি করে পড়া, আর ছয় নম্বরের যে মুজাকারা হবে, আর এমনি ভাবে মা বোনদেরকে আমরা আল্লাহ রাস্তায় যাওয়ার জজবা বানাইব, ঘরের মধ্যে দিনই জজবা, সাহাবিয়াতের ওয়াকায়াত বয়ান করে আর আমরা ঘরের মধ্যে মশওয়ারা হবে। রয়ে গেলে এখন সুস্থ মশাইলের কথা। মশাইল যখন আমাদের হক বলেন যে মশাইল প্রত্যেকে আমরা আমাদের ওলামা ইকরাম থেকে আমরা শিখবো, প্রত্যেকে আপনা আপনা ওলামাদের কাছ থেকে শিখব, বলেন যে আমাদের মুজাহ হইল আহলে সুন্নাত ওয়াল জামাত হইল আমাদের মুজাহ, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এই জন্য আমরা প্রত্যেকে দুস্থ, বলেন যে আমাদের আহলে হক ওলামা ইকরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা ইকরাম যারা আহলে হক, বলেন যে ওনাদের থেকে আমরা প্রত্যেকে যারা মশালা শিখে নিব, মশালা ওনাদের কাছ থেকে শিখে আমাদের এবারতকে ঠিক করব। আপনি ভাবে দুস্ত এই তালিমের মধ্যে আমাদের আরেক জিনিস হবে, সেটা হলো বলেন যে দুস্ত ঘরের তালিমই ব্যস্ত হবে। যখন তালিম চলতে থাকবে তো দুইজন দুইজন সুরা বানিয়ে বানিয়ে দেওয়া হবে, ওনারা আশেপাশে যত মানুষ আছে ওনাদেরকে খুশামুদ করবে, খুশামুদ করে মসজিদের মধ্যে আইনা তালিমের মধ্যে শরীর করবে, আমাদের তালিমও চলতে থাকবে, আর এর সাথে সাথে দুস্ত বলেন যে আমাদের তালিমই ব্যস্ত চলতে থাকবে। علم اور ذکر جب تک ان دونوں کو جمع نہیں کیا جائے گا اطاعت پر نہیں آ سکتے۔ اللہ کی اطاعت صرف علم سے نہ ہوگی بلکہ اللہ کی اطاعت کے لیے ذکر سے استعداد پیدا ہوتی ہے۔ اللہ کی اطاعت مولیٰ صاحب فرماتے تھے اللہ کا ذکر اللہ کی اطاعت کی استعداد پیدا کرنے کا ذریعہ ہے، مگر اگر اللہ کا ذکر اللہ کے دھیان کے بغیر کیا جاتا ہے تو اس سے غفلت و سستی پیدا ہوتی ہے۔ اللہ کا ذکر اندر کی غفلت کو توڑنے کے لیے ہے، اس لیے ذکر میں اس کا اہتمام کریں کہ جب ذکر کریں تو زبان کو دل کے تابع کریں۔ فرماتے ہیں عیسیٰ علیہ السلام کہ جب ذکر کیا کرو زبان کو دل کے تابع کیا کرو۔ اس طرح ہمیں اللہ کے دھیان کے ساتھ باغذو قبلہ رخ ہو کر اللہ کے غیر سے کٹ کر توکل کے ساتھ ہمیں اللہ کا ذکر کرنا ہے, اس میں ایک نبی تیسرے کلمے کی سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم, ایک نبی تیسرے کی استغفار کی, یہ تین تسبیح صبح اور شام میں تمام سے پڑھیں. افضل ذکر قرآن کی تلاوت ہے, اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے, حدیث میں آتا ہے قرآن کی تلاوت کا تو کوئی بدل نہیں ہے, اگر کسی کو قرآن کی تلاوت کی وجہ سے ذکر و دعا کا وقت نہ ملے اللہ اس سے بہتر اس کو عطا فرما دیتے ہیں, اس لیے قرآن کی تلاوت کو لازم پکڑ لیں. صبح صادق سے پہلے قرآن دیکھ کر پڑھنا یہ سب سے زیادہ اللہ کے قرب کا ذریعہ ہے. ان قرآن الفجر کان مشہودا, اس لیے قرآن پڑھنا اللہ کے یہاں بطور خاص پیش کیا جائے گا, اس لیے قرآن کی تلاوت کا بہت اہتمام کریں, خاص طور پر اللہ کے راستے میں نکل کر تو قرآن کی تلاوت کے بڑے فضائل ہیں. حدیث میں آتا ہے من قرأ الف آیۃ فی سبیل اللہ, من قرأ الف آیۃ فی سبیل اللہ كتبه اللہ مع النبیین والصدیقین والشہداء والصالحین, جو اللہ کے راستے میں نکل کر, میں جو عرض کر رہا ہوں اس کو دھیان دینا پڑے گا, جو اللہ کے راستے میں نکل کر ہزار آیت تلاوت کر لے اللہ تعالیٰ اس کو اپنے راستے میں نکل کر تلاوت کرنے کی وجہ سے, انبیاء صدیقین شہداء اور صالحین کی فہرست میں لکھ دیتے ہیں, اللہ اس کو انبیاء اور صدیقین شہداء اور صالحین وہ چار قسمیں جن پر اللہ کا انعام ہے, اللہ اپنے راستے میں نکل کر ہزار آیتیں پڑھنے والے کو ان لوگوں کے ساتھ شامل فرما دیتے ہیں. یہ فضیلت اس شخص کے لیے ہے جو اللہ کے راستے میں نکل کر تلاوت کرے, یہ بات اچھی طرح سب ذہن میں رکھیں کہ جتنے فضائل اللہ کے راستے میں نکل کر عمل کرنے کے ہیں وہ فضائل حرمین کی عبادت سے کہیں زیادہ بتلائے گئے ہیں. کیوں؟ اس لیے کہ حرمین میں بھی اگر عبادت کرے گا تو اس کو شخصی اجر ملے گا, اللہ کے راستے میں نکل کر اگر عمل کرے گا تو سب کے اعمال کا اجر اس طرح کو ملے گا, اس لیے اللہ کے راستے میں نکل کر عمل کا کرنا اس میں اعمال کا تعدیہ ہے, اعمال نقل حرکت سے متعدی ہوتے ہیں اور جو اعمال متعدی ہوتے ہیں ان کا اجر ذاتی اور شخصی طور پر عمل کرنے سے کہیں زیادہ ہے, اس لیے میں نے عرض کیا کہ قرآن کی تلاوت کا خاص طور پر اہتمام کریں, قرآن کی تلاوت کا خاص طور پر اہتمام کریں, اور اس کی بھی ضرورت ہے کہ قرآن کو سمجھا کریں, اس لیے کہ قرآن کو سمجھ کر پڑھنے سے دل قرآن کے مضمون سے اللہ کی وعیدوں سے اور اس کے وعدوں سے متاثر ہوتے ہیں, اس لیے قرآن کو سمجھ کر پڑھنا چاہیے. اسی طرح ہمیں جو میں نے عرض کیا کہ صبح شام کی تسبیحات اور قرآن کی تلاوت اور اذکار مسنون, خاص طور پر مسنون دعائیں یاد کرو, کیونکہ مسنون دعاؤں نے قبولیت کے راستے دیکھے ہوئے ہیں, مسنون دعاؤں کو اہتمام سے یاد کیا کرو کہ مسنون دعاؤں نے قبولیت کے راستے دیکھے ہوئے ہیں. میرے دوستو عزیزو, اگر ان معمولات کے ساتھ, ان معمولات کے ذریعے اللہ کی ذات کے ساتھ تعلق پیدا ہو گیا اور ہم نے اپنے اللہ کے درمیان کے معاملات کو درست کر لیا تو اللہ رب العزت ہمارے مخلوق کے درمیان کے معاملات کو درست فرما دیں گے. فرمایا کہ من اصلح ما بینہ وبین اللہ اصلح اللہ ما بینہ وبین خلقہ, ہم حقوق اس لیے مار رہے ہیں ایک دوسرے کے کہ سب سے پہلے خود اللہ کا حق مار رہے ہیں, جو اپنے اللہ کے درمیان کے تعلق کو درست نہ کرے گا اس کے بندوں کے درمیان کے معاملات کیسے درست ہوں گے. اسی طرح ہمیں حقوق العباد کو بھی سمجھنا ہے, اللہ کے راستے میں نکل کر خدمت یا تواضع پیدا کرنے کے لیے اور حقوق کے ادا کرنے کی استعداد پیدا کرنے کے لیے ہے, اس لیے اکرام اس لیے دیا گیا ہے تاکہ حقوق العباد کی استعداد پیدا ہو. اللہ کے راستے میں نکل کر اپنے آپ کو خدمت کے لیے خود پیش کرو. حضور اکرم صلی اللہ علیہ وسلم اللہ کے راستے میں نکلے ہوئے ہوتے آپ صحابہ کے ساتھ خدمت میں خود لگ جاتے, مسجد نبوی کی تعمیر ہوئی آپ پتھر خود اٹھا رہے تھے, صحابہ کے ساتھ آپ جماعت میں نکلے سارے کام صحابہ کرام پر تقسیم ہو گئے, بکری کون کاٹے گا, گوشت کون بنائے گا, آپ نے فرمایا جنگل سے لکڑیاں میں چن کر لاؤں گا, آپ کھانا پکانے کے لیے لکڑیاں چن کر لائے, جو کام سب سے مشقت کا تھا اور جو کام سب سے یعنی گھٹیا کام تھا وہ آپ نے اپنے ذمہ لیا. اس لیے میرے دوستو عزیزو, اس راستے میں خدمت اپنے اندر اپنے اندر توازو پیدا کرنے کے لیے ہے. حدیث میں آتا ہے جو آدمی جب تک بندہ یعنی حدیث میں آتا ہے کہ بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے, بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے جب تک یہ دوسروں سے خدمت نہیں لیتا. یہ حدیث ابو دردہ رضی اللہ تعالیٰ عنہ نے حضرت سلمان فارسی کو لکھی تھی. یہ کہا تھا کہ میں نے سنا ہے کہ تم نے خادم خریدنے کا ارادہ کر لیا ہے, اور میں نے فرماتے ہوئے سنا ہے اکرم صلی اللہ علیہ وسلم کو کہ اللہ کا تعلق بندے سے, بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے جب تک یہ دوسروں سے خدمت نہیں لیتا. ہمیں اللہ کے راستے میں نکل کر اس کی مشق کرنی ہے. اجنبی لوگوں کی خدمت کرنے سے تواضع کی, اجنبی لوگوں کی خدمت کرنے سے حقوق کے ادا کرنے کی مشق ہوتی ہے. اس لیے ہم اللہ کے راستے میں نکل کر اپنی ضروریات کو خود پورا کریں. صحابہ رضی اللہ تعالیٰ عنہ ایک صحابی ہیں, انہوں نے اس بات کا عہد کر لیا تھا کہ وہ کسی کوئی چیز نہیں مانگیں گے. ان کا کوڑا اگر گر جاتا تھا سواری سے تو نیچے اتر کر خود اٹھاتے تھے, اٹھواتے نہیں تھے کسی سے. میرے دوستو عزیزو, ہمیں اپنے آپ کو اس کا پابند بنانا ہوگا کہ دوسروں کے کام آئیں اور اپنی ضرورت خود پوری کریں. حقوق العباد یہ بڑا اہم معاملہ ہے, بڑا اہم مسئلہ ہے. آج کے لوگوں کی نظر اپنی عبادات پر, ذکر تلاوت پر, اپنے حج و عمروں پر اور اپنے اعمال خیر پر ہے. یہ نہیں سمجھتے کہ اگر کسی کا حق مار لیا تو یہ ساری عبادات, یہ حق والا قیامت میں ایسا لے اڑے گا گویا سارے اعمال اسی کے لیے کیے گئے ہیں. ایک عابد کو لایا جائے گا میدان حشر میں جس کے پاس ڈھیر ہوں گے پہاڑوں کی طرح اعمال کے. حقوق والے آئیں گے, اس کا خون بہایا تھا, اس کو تھپڑ مارا تھا, اس کو گالی دی تھی, اس کو رسوا کیا تھا. حق والے اپنے حق کا سوال کریں گے. اللہ رب العزت اس کی ساری نیکی حق والے کو دے دیں گے, اور پھر ان کے حقوق پورے نہ ہوں گے, ان کا مطالبہ باقی رہے گا. اللہ رب العزت ان حق والوں کے گناہ اس عابد پر ڈالیں گے اور اس عابد کو جہنم میں ڈال دیا جائے گا. میرے بزرگ دوست عزیزوں, اللہ کا حقوق تو اللہ تعالیٰ یہ چاہیں گے معاف فرما دیں گے, لیکن بندوں کے حقوق کا معاملہ بہت نازک ہے. اس لیے حقوق العباد کو ادائیگی کی ہر ممکن کوشش کرو. حق معاف کرا لینا آسان ہے اگر حق ادا نہیں کر سکتے. اگر حق ادا نہیں کر سکتے اس کو چھپا کر نہ بیٹھو, بلکہ جس کا حق ہے اسے اپنے حق کو معاف کروا لو. اگر کسی غیبت بھی کی ہے تو اس غیبت کی جا کے معافی مانگ کر اس کو حلال کروا لینے کا حکم ہے حدیث میں. اس طرح ہمیں حقوق العباد کے ادا کرنے کی مشق کرنی ہے خدمت کے ذریعے سے. یہ سارے کام اللہ کی رضا کے لیے ہوں, اس کے علاوہ کوئی غرض نہ ہو. حدیث میں آتا ہے ادنا ریابی شرک ہے. اس لیے اپنی نیتوں کو خالص رکھیں اور اپنی نیتوں کی تصحیح کرتے رہیں. اس لیے کہ حدیث میں آتا ہے ادنا ریابی شرک ہے, یہ عمل محض اللہ کے لیے ہو. ہر عمل میں کم سے کم تین مرتبہ اس بات کا دھیان ارادہ لایا کرو کہ یہ عمل میں کس لیے کر رہا ہوں. مخلص اس کو کہتے ہیں جو تعریف سے خوش نہ ہوتا ہو, اور تذمیم سے اور کسی کی برائی کرنے سے ناراض نہ ہوتا ہو, اس کو مخلص کہتے ہیں. اس لیے ہمیں ہر عمل اللہ کی رضا کے لیے کرنا ہے. مخلصین کسی کی ملامت کا بھی خوف نہیں کرتے کیونکہ ان کا عمل اللہ کے لیے ہے. ریاکار وہ جو عمل اللہ کے غیر کے لیے کرتے ہیں وہ لوگوں کی ملامت سے بھی ڈرتے ہیں. جو عمل اللہ کے غیر کے لیے کرتے ہیں وہ ملامت سے ڈرتے ہیں, تعریف سے خوش ہوتے ہیں, اور جو عمل اللہ کے لیے کرتے ہیں وہ تعریف سے ناراض ہوتے ہیں اور ملامت کی پرواہ نہیں کرتے. اس لیے ہم اللہ تعالی سے رو رو کر اپنے ہر عمل میں اخلاص مانگے, کیونکہ حدیث میں آتا ہے کہ ادنا ریا بھی شرک ہے. تو بولیں گے بھائی دوستو, ফলেন জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মানার যোগ্যতা বর্ধন হয়, শুধু এলিম জিকির ছাড়া আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম আল্লাহর আমল পুরা করার যোগ্যতা আসে না. এজন্য আল্লাহ পাকের হুকুম মানার যোগ্যতা বলেন জিকিরের মাধ্যমে আসে. হযরতি মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে জিকিরের দ্বারা আল্লাহ জাল্লা শানুহু হুকুম মানার তার মধ্যে যোগ্যতা পয়দা হয়, কিন্তু জিকির আল্লাহর জ্ঞানের সাথে আমাদের করতে হবে. বলছেন এই কথাটা হযরতি রহমতুল্লাহ আলাইহি, যে যদি কেউ ধ্যানে জিকির করে তো বলে যে এই জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে তার সম্পর্ক তো হবেই না, বলতে আল্লাহ থেকে তার আরো দূরই আর বহুত ফায়দা হয়ে যাবে, সম্পর্ক জোড়ার চেয়ে আরো দূরই ফায়দা হবে. এই জন্য বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ফরমাইছেন যে যখন জিকির করবা তো তোমার জবান দিয়ে দিনের অধীন করো. তো এই জন্য বা উজু আমরা উজুর সাথে বসবো, কিবলার দিকে বসে আমরা এই তসবি হাতে পুরা করবো, তিন তসবি আমরা ধ্যানের সাথে আদায় করব. এক তসবি হইল কলমায়ে সোয়াম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর এমনি ভাবে তসবি হলো দুরুদ শরীফ আর তসবি হলো ইস্তেগফার সকালে কমস্কম যদি 300 আর এমনি বিকালে 300 সকাল বিকাল এটার এহতেমাম করতে হবে আর এর সাথে সাথে আমাদের কোরআন শরীফ তেলাওয়াতেরও বহুতই এহতেমাম করতে হবে গুরুত্ব দিয়ে আমরা কি করব কোরআন শরীফের তেলাওয়াত করব কোরআন শরীফ আল্লাহ বলেন যে বুঝতে কোরআন শরীফ তো এটা আল্লাহ পাকের জাত থেকে বাইরে আসছে আর এই কোরআন শরীফ যেটা আফজল জিকির উত্তম জিকির বলা হয়েছে আর কোরআন শরীফের মধ্যে যা যে ব্যস্ত হয়ে গেল যে কোরআনের মধ্যে ব্যস্ত হবে আর কোরআন তারে কোন আল্লাহর দরবারে সওয়াল করতে পারলো না আর দোয়ার মধ্যে লিখতে লাগলো না শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত হয়ে রইল তো যে দোয়া করে আর সওয়াল করে আল্লাহ তার চেয়ে ওই ব্যক্তিকে উত্তম আর বেশি দান করবে তো এই জন্য আমরা আল্লাহ রাস্তায় আমরা ওই বাইরে কোরআন শরীফের তেলাওয়াতের খুবই গুরুত্ব দিব দুস্থ আল্লাহ রাস্তায় বাহির হইয়া আমরা কোরআন তেলাওয়াত করা বলেন যে এটা খুব বিশাল সওয়াব বিশাল আজরের সওয়াব কোরআন শরীফ আল্লাহ রাস্তায় যে বাহির হইয়া পড়বে তেলাওয়াত করবে এটার বহুত দাম কারণ যে আল্লাহ রাস্তায় বাহির হইয়া আমল করে এই আমলের দাম হেরম শরীফের মধ্যে আমল করার চেয়েও বেশি হয় বাড়িয়া যায় কারণ হেরম শরীফের মধ্যে যে বসে ইবাদত করে এটার তো ফায়দা শুধু তারই পাই সেই পাইতে থাকে আর সেটা তার মধ্যে সীমাবদ্ধ আর যে আল্লাহ রাস্তায় বাড়িয়ে আমল করে আমল নিয়ে আসে আল্লাহ রাস্তায় ফিরতে থাকে মানুষের কাছে তো এই তার আফিরার দ্বারা যত মানুষ এই আমলের উপরে উঠলো তো তার স্বার্থ সে পাইল আর আল্লাহ রাস্তায় যাওয়ার কারণে সেটা তার থেকে অন্যর দিকে তার দিকে মানে অন্যর মধ্যে বসতে রইল অন্য সেই আমল করতে রইল তো ওনারাও আমল করে যে সব পাবে সেই সবও সে পাবে ফলে হাদিসের মধ্যে আসছে যে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় বাহির হইয়া কোরআন শরীফ তেলাওয়াত করবে এর বিনিময়ে তার নাম নবী সিদ্দিক আর শহীদ আর সালিহীনের দপ্তরের মধ্যে লেখা হবে আর এই আল্লাহ রাস্তায় বাড়িয়ে যে কোরআন শরীফ তেলাওয়াত করলো এটার সম্মানার্থে তাকে ওই দলের মধ্যে গণ্য করা হবে এই জন্য আমরা আল্লাহ রাস্তায় বাহির হইয়া দুস্থ খুবই গুরুত্ব দিয়া কোরআন শরীফের তেলাওয়াত আমরা করব কোরআন শরীফ পরে আমরা এরকম প্রত্যেকেই কোরআন শরীফ পড়ার চেষ্টা করব আল্লাহ রাস্তায় তার এহতেমাম হবে আর এর সঙ্গে সঙ্গে আমরা কোরআন শরীফকে বুঝে পড়ার চেষ্টা করব দুস্থ বুঝে যদি পড়ি তাহলে আমরা দিনের মধ্যে আরো বেশি তার আসর আর প্রভাব পড়বে এই জন্য কোরআন শরীফ তার বুঝার চেষ্টা করি বুঝে কোরআন শরীফটা পড়ার জন্য চেষ্টা করি এই যদি কোরআন একজনে বুঝে শুনে পড়ে তাহলে তার দিনের মধ্যে এটার প্রভাব বেশি বেশি পড়বে আর এর সাথে সাথে দুস্থ মসনুন দোয়ারও আমাদের কি করতে হবে মসনুন দোয়ারও আমাদের খুবই এহতেমাম করতে হবে মসনুন দোয়ার যদি এহতেমাম না করি বলেন যে ভাই মসনুন দোয়া এটা বহুতই বড় দোয়া বলেন যে মসনুন দোয়া তো কবুলিয়তের দরজা পেয়ে গেছে অর্থাৎ মসনুন দোয়া যেগুলো এগুলো তো মকবুল দোয়া এগুলো আল্লাহর দরবারে কবুল পাওয়ার দোয়া এই জন্য এই দোয়ার গুলো আমরা খুবই এহতেমাম করব তো সকাল বিকালের তসবিহ তো আমাদের করা হবে আর কোরআন তেলাওয়াত হবে আর এর সাথে সাথে এই তিন তসবিহ পড়বো আর সাথে সাথে দুস্থ আমাদের কি করব এক মতো আমাদের করতে হবে আমাদের আখলাককেও দুরুস্ত করতে হবে এই জন্য আল্লাহ রাস্তায় বাহির হইয়া আমরা খেদমত করব তো খেদমতের মধ্যে আল্লাহ রাস্তায় বাইরিয়া খেদমত করা এটা বহুতই বড় আমল সাহাবাই কেরাম আল্লাহ রাস্তায় বাইরিয়া খেদমত করছেন আল্লাহ রসুল করছেন রসুলের পাঁচ ছেলে ছিলাম বাইতুল্লাহ শরীফ বলতেছে রসুলে পাঁচ ছেলে ছিলাম স্বয়ং উনি পাথর উঠে ওঠে একান্দের উড়ে নিয়ে আসতেছেন একসময় সাহাবাই কেরামের সাথে রসুলে পাঁচ ছেলে মদিনা শরীফের মসজিদ যখন বনতে ছিল তো বলে যে ওই মসজিদ বানার সময় আল্লাহ রসুল স্বয়ং পাথর নিয়ে আসছেন তাদের উপরে উঠাইয়া এমনি আল্লাহ রাস্তায় রসুলের পাহাড় চলে ছিলাম যখন বাহির হয়েছেন তো সাহাবাই কেরাম ছিলেন খেদমতের টাইম হয়েছে তো সাহাবাই কেরাম খেদমতে লাগছেন কেউ সাগল জবাই করতেছেন কেউ এরকম ভাবে রুটি বানাইতেছেন কেউ এরকম সাগরে ঘুষ্ট বানাইতেছেন আল্লাহ রসুলে বলেন যে আমিও তোমাদের সাথে খেদমতে শরীক হইব বলে যে ওনারা সাথে আল্লাহ রসুলের খেদমতে শরীক হইলেন এবং সবচেয়ে যেটা ঘাটিয়ার খেদমত আর এবং মুজাহিদ আর সেটা বলেন যে আমি নিয়ে লাকড়ি নিয়ে আসবো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকড়ি নিয়ে আসলেন তো নিয়ে আসা ওনাদের সাথে শরীক হইলেন তো খেদমতের মাধ্যমে মানুষের মধ্যে তাওয়াজু পয়দা হয় খেদমতের দ্বারা মানুষের মধ্যে তাওয়াজু হয় তার আখলাক ঠিক হয় আর এমনি ভাবে আমাদের সমাজের মধ্যে অন্যের প্রত্যেকে আমি অন্যের খেদমত করবো অন্যের খেদমত আমরা করতে থাকবো অন্যের খেদমত করার আমরা চেষ্টা করব নিজে খেদমত নেওয়ার চেষ্টা করবো না বলেন যে ভাই হাদিসের মধ্যে আসছে যখন অন্যের থেকে খেদমত নয় তো আল্লাহর সাথে তার সম্পর্ক কাটিয়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক কাটিয়ে দেয়। ঠিক এমনিভাবে জিকির যে আছে, জিকিরের দ্বারা আল্লাহ পাকের সাথে বন্দার সম্পর্ক পয়দা হয়। আর যখন বন্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়, তো আল্লাহ পাকের বন্দার আর বন্দার মধ্যে হলো যে সম্পর্ক আছে সেটা আল্লাহ ঠিক করে দেন। একজন আজকে যে আমাদের আপোষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপোষের সম্পর্ক নাই, এটা ছিন্ন হইল, এটার কারণ হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে আছে। যখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হবে ঠিক হবে, তার বন্দার মধ্যে হলো আল্লাহ পাকে সেই সম্পর্ককে ঠিক করে দিবেন। এমনিভাবে খেদমতের মাধ্যমে আমরা যদি অন্যের থেকে খেদমত লই, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলেন যে আমি শুনছি তুমি নাকি একজন খাদিমে খেদমতের জন্য লইতে চাও, শোনো খেদমত তার যদি যখন তুমি লইবে তো আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আরেক সাহাবী বলেন যে কোনোদিন আমি মানুষের কাছে সওয়াল করবো না। এমনকি উনি এরকম ছিলেন যে উনি ঘোড়ার উপরে ছোঁয়ার আছেন, ওনার শাবক পড়ে গেছে, তো বাইরের সামনে বলেন যে আমার শাবকটা উঠে দাও, বলকে উনি নিজে নামবে ওনার ঘোড়ার পিঠ থেকে উনি শাবক উঠাইছেন। তো বলেন যে দুস্থ ঠিক এমনি ভাবে আমরা প্রত্যেকে খেদমত করব, যখন অন্যের খেদমত করব তো এর দ্বারা আমাদের মধ্যে তাওয়াজু পয়দা হবে, আল্লাহ রাস্তায় বাইরে এটার মস্ত আমাদের করতে হবে। আর হকুগুলি বা বন্দার হক আমরা আদায় করবো, প্রত্যেকের হক আমরা আদায় করতে হবে, হক আমাদের জড়ে বাকি থাকবে না, সবের হক আমরা আদায় করব। যদি হক আমরা আদায় না করি আর আখেরাতে আমরা কিয়ামতের ময়দানে হাজির হই, তো আমাদের নীতি আমল সবগুলা হিসাব হিসেবে এসিনে এলে দেব, কিছুই আমাদের বাকি থাকবে না। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি এরকম আসবে এবাদত করনে ওয়ালা, যার এবাদত পাহাড়ের চেয়ে বেশি, এত বেশি এবাদত নিয়ে আসবে, কিন্তু দুস্থ সে কারো এরকম ভাবে রক্ত জড়াইছে, কারো কষ্ট দিছে, কারো হক এরকম ভাবে মারছে, তার ইজ্জত হানি করছে, এইরকম কামের মধ্যে সে ছিল, এখন হকদাররা আসবেন, আইসা তার আল্লাহর দরবারে যখন দাওয়া করবেন তো তার নেকি দিতে থাকবেন, সমস্ত নেকি নেওয়া শেষ হয়ে গেছে, এখন আর তার কাছে কোন নেকি বাকি নাই, তখন অন্যের গুণা তার উপরে ছড়িয়ে দেওয়া হবে, আর সে ধ্বংস হয়ে যাবে, দুষ্ট সে দুজনে যাবে, কারণ তার সবগুলা নিয়ে গেল। এই জন্য দুনিয়া থেকে আমরা প্রত্যেকের হক আদায় করবো, একটা হলে বায়ু দুষ্ট হক আদায় করার আমরা চেষ্টা করবো, যতটুকু পারি আমরা হক আদায় করে দিব। আর যদি হক আদায় করার যোগ্য কমাতে পারতেছি না তো তার থেকে কমাস্ত মাফ করে লইব। এমনিভাবে একজনের বিপদ করছি, তখন তার কাছে যাইব, যাইয়া তার দুনিয়াতেই তার কাছ থেকে মাফ করে নিব, মাফ ছেড়ে নিব, যে আপনার আমার দ্বারা যেটা হয়েছে আমি তার থেকে মাফ নিয়ে নিব। এমনি সাথে সাথে দুস্থ আমরা আমাদের আমলের মধ্যে নিয়ত নিয়েও আমরা ঠিক করতে হবে, এখলাস আমাদের মধ্যে পয়দা করতে হবে, প্রত্যেক আমল আল্লাহর জন্য হইতে হবে। বলেন যে আল্লাহ মুখলিসকে ওরা সাধারণ যদি একটু রিয়া আসিয়া যায় তো এই রিয়াটা হইল শিরিক। এই জন্য আমাদের নিজেকে রিয়ার থেকে বাঁচাইতে হবে আর আমাদের আমলের মধ্যে এখলাস পয়দা করতে হবে। এই জন্য প্রত্যেক আমলের মধ্যে কমাস কম বলেন যে তিনবার এটা যে আমি আমলটা ফ্রেশের জন্য করতেছি, এটা আমার করতে হবে, যাচাই করতে হবে প্রত্যেক আমলের মধ্যে, যে আমলটা তো আমার আল্লাহর জন্য হইতেছে, আল্লাহর জন্য হইতেছে, এইরকম তিনবার আমার এটা কমাস কম এক এক আমলের মধ্যে আমাদের দেখতে হবে। আর এমনি ভাবে দুষ্ট আমাদের আমলটা রিয়ার থেকে পাপ হইতে হবে, বলে মুখলিসকে এখলাস কার মধ্যে আসছে, বলে যে যদি একজন আমল করছে আমলের দ্বারা একজন তার প্রশংসা করছে এটার দ্বারা সে সন্তুষ্ট হয় না, প্রশংসা পাইলে সে আরো গুস্ব হয়, আর আমল করার পরে যদি কেউ তারে কোনো বদনামি করে এটার দ্বারা সে অসন্তুষ্ট হয় না, বদনামি করলেও সে অসন্তুষ্ট নাই, আর যদি তার প্রশংসা করে তো সে এটার দ্বারা খুশি হয় না, নারাজ হয়। রিয়াকারকে রিয়া হলে এই ব্যক্তি রিয়াকার, যে আমলের পরে কেউ যদি তার প্রশংসা করলো খুশি হয় আর কেউ যদি তার বদনাম করলো তো সেটার উপরে সে অসন্তুষ্ট হয়ে যায়, তো এই ব্যক্তি হলো রিয়াকার। এই জন্য রিয়াকার হবে না, প্রত্যেকের আমলের মধ্যে আমাদের এখলাস পয়দা করতে হবে, এটা মস্ত করতে হবে, আমরা এরকম ভাবে মেহনত করে আমাদের আমলের মধ্যে এখলাস পয়দা করতে হবে, আমাদের আমলটা যাতে শুধু আল্লাহর জন্য হয় অন্য কিছু না হয়, কারণ এবার দুস্থ যদি এর মধ্যে রিয়া এসে পৌঁছিয়ে যায় তো সাধারণ রিয়াটাও শিরকে পরিণত হয়, সেটাও শিরিক। আল্লাহ কে রাস্তে মে নিকলনে কি জো আসল গরজ হে ও আপনে অন্দর ইয়ে সিফাত পয়দা করনা ওর আপনি আপনে রুখ কো দুনিয়া সে দীন কি তরফ ওর আখিরত কি তরফ আপনে রুখ কো ফেরনা হে ইয়ে আল্লাহ কে রাস্তে মে নিকলনে কি গরজ আপনি ইসলাহ ওর তরবিয়ত হে ইস রাস্তে মে আপনি ইসলাহ কে লিয়ে নিকলে ইস বাত কা বহুত খেয়াল রাখে কি দূসরো কে উয়ুব কো দূসরো কি কমজোরিয়ো কো ওর খাস তৌর পর মুসলমানো কি কমজোরিয়ো কো হারগিজ বয়ান না কিয়া জায়ে বলকে হর বক্ত আপনি ইসলাহ কা ফিকর اور اپنی ذات کا اللہ کی ذات عالی کے ساتھ تعلق کے پیدا کرنے کا فکر رہے کہ اس راستے میں سارے بننا چاہے گا اللہ اس کو مسلح بھی بنا دیں گے, جو اپنی اصلاح کی فکر کرے گا اللہ اس سے دوسروں کی اصلاح کا کام بھی لے لیں گے. اس لیے میرے بزرگ دوستوں, اس راستے میں نکلنے کے لیے سب سے بنیادی اصول یہ ہے کہ نہ مسلمانوں کی کمزوریوں کو بیان کیا جائے, بلکہ اس بات کی کوشش کریں کہ ہر شخص کو دعوت دے کر معروفات کی طرف لایا جائے. جب وہ معروفات پر آئے گا تو منکرات کو خود ہی چھوڑ دے گا, جب وہ نیکیوں کی طرف آئے گا تو بدکاریوں کو خود ہی چھوڑ دے گا. ہمارا کام ہی یہی ہے کہ کوشش کر کے ایک ایک ایمان والے کو کلمہ نماز پر لے آئیں. یہ ہماری نقل و حرکت کا اور ملاقات کا اصل مقصد ہے. اس لیے اللہ کے راستے میں نکلیں اس غرض کے ساتھ, اپنے امیر کی اطاعت کے ساتھ چلیں, کوئی جماعت ذمہ دار کے بغیر نہ ہو. امیر کو چاہیے کہ اپنے ساتھیوں کو لے کر چلے, ساتھیوں کو چاہیے کہ امیر کی اطاعت کے ساتھ اور امیر کے مشورے اور اس کے حکم کے تابع ہو کر چلیں. جس چیز میں کا اللہ نے حکم دیا ہے اس کے کرنے کا ہر معمور کو قیامت تک کے لیے حکم ہے. جس چیز سے اللہ نے روکا ہے اس میں امیر کی اطاعت نہیں ہے, جس چیز سے اللہ نے روکا ہے صرف اس میں امیر کی اطاعت نہیں ہے. جن کام کرنے کا اللہ نے حکم دیا ہے اس میں امیر کی اطاعت کرنا فرض عین ہے. جماعت کے لیے ان امور میں اطاعت کرنا فرض عین ہے جن امور کا اللہ نے حکم دیا ہے. اس لیے ساتھیوں کو چاہیے کہ وہ اپنی ذمہ دار کی اطاعت کے ساتھ اور ان کا معاون بن کر, جماعتیں اپنے ذمہ داروں کا معاون بن کر چلیں, جماعتوں کو چاہیے اپنے ذمہ داروں کا تعاون کریں. اس لیے کہ جب تک امیر مامور کے درمیان یہ تعاون نہ ہو اس وقت تک دین کے شعبوں کو قوت نہیں مل سکتی اور دین قائم نہیں ہو سکتا. اس لیے ہماری جماعت اس کا خیال رکھیں کہ اپنے امیر کی اطاعت کے ساتھ چلیں. اگر امیر حکم دے کسی گناہ کے عمل کا تو اسے نہ کیا جائے, اور اگر امیر خود کسی گناہ کے اندر مبتلا ہے لیکن وہ حکم کرتا ہے اللہ کے حکم کے مطابق تو اس کی اطاعت کرنا بھی فرض ہے. اگر امیر خود مرتکب حرام ہے تب بھی اس کی اطاعت ان تمام چیزوں میں واجب ہے جس کا وہ اللہ کے حکم کے مطابق حکم کر رہا ہے. میں یہ ساری بات حضرت کے بیان سے نقل کر رہا ہوں. مولانا صاحب کے بیانات میں یہی الفاظ ہیں کہ اگر امیر اور ذمہ دار مرتکب حرام بھی ہو تب بھی اس کی اطاعت ان امور میں کرنا واجب ہے جس کا وہ حکم اللہ کے احکام کے مطابق دے رہا ہے. اس طرح ہم امیر کی اطاعت کے ساتھ چلیں, نظر نیچے رکھیں, دنیا کی چیزوں کو نفرت کی نظر سے دیکھیں, اول تو نظر کی حفاظت کریں. اگر دنیا کی چیز کی طرف نظر اٹھ لی جائے تو اپنی نظر کو اسے پھیر لیا جائے. یہ سمجھ کے اس یقین کے ساتھ چلیں کہ جو کچھ ہے یہ سب ختم ہونے والا ہے, اعمال اور آخرت یہی باقی رہنے والی چیزیں ہیں. جتنا اللہ کے راستے میں نکل کر دنیا کو نفرت کی نظر سے دیکھیں گے اسی قدر دنیا کی محبت دل سے نکلے گی, اور اگر اللہ کے راستے میں نکل کر دنیا کو محبت کی نظر سے, عظمت کی نظر سے اور حفظ کی نظر سے دیکھا تو پہلے سے زیادہ دنیا کی محبت لے کر لوٹیں گے. اس لیے اپنی نظروں کی بہت حفاظت کریں. کلمہ ہماری زبان پر ہو, بازاروں میں خاص طور پر چوتھا کلمہ پڑھتے ہوئے گزریں. اس لیے کہ فرماتے تھے کہ اس کا اہتمام کریں ورنہ ایمان کے سلب ہونے کا اندیشہ ہے. اس لیے کہ اتنی ظلمت ہے اور اتنا شرک ہے کہ اگر کلمہ لا الہ الا اللہ یا لا الہ الا اللہ وحدہ لا شریک لہ لہ الملک ولہ الحمد یحیی و یمیت وہو علی کل شیء قدیر, اس کے پڑھنے کا اہتمام نہیں کیا جائے تو ایمان متاثر ہو جائے گا. اس لیے میرے بزرگ دوستو عزیزو, ہم اپنی بیکار باتوں سے, لایعنی باتوں سے اپنے آپ کو بچائیں اور انفرادی دعوت کا بہت اہتمام کریں. نکلنے کے زمانے میں نے رات بھی عرض کیا تھا کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم ایک ایک فرد کو سفر میں کیسے دعوت دیتے تھے. آپ ایک ایک کی طرف دعوت دینے کے لیے خود بڑھتے تھے. ہماری جماعتوں کو چاہیے کہ آپس میں لایعنی باتیں کرنے کے بجائے اپنے آپ کو تین کاموں کے اندر مشغول رکھیں, دعوت میں, عبادت میں اور تعلیم میں. حتمہ فرمایا کرتے تھے اگر یہ تین کام نہ ہوتے تو میں دنیا میں رہنا پسند نہ کرتا. ہمیں ان تین کاموں کے ساتھ میں ہی اپنے وقت کو گزارنا ہے, دعوت میں, عبادت میں, تعلیم میں. حتمہ فرماتے تھے اگر دنیا میں تین کام نہ ہوتے میں دنیا میں رہنا پسند نہ کرتا. سب سے پہلا کام فرماتے ہیں اللہ کے راستے میں پھرنا. یہ پھرنا دعوت دینے ہی کے لیے ہے. دوسرا عمل لمبی لمبی عبادتیں, اور تیسرا عمل علماء کے مجلسوں میں جم کر بیٹھنا اور علماء اور علماء حق کے مجالس سے ان کی باتوں کو چن چن کر اپنے اندر پیدا کرنا. حضرت عمر فرماتے تھے مجھے ان تین کاموں کے لیے میں دنیا میں رہنا چاہتا ہوں, اگر یہ تین کام نہ ہوتے تو میں دنیا میں رہنا پسند نہ کرتا. ہمارا وقت انہی تین کاموں کے اندر زیادہ گزرے. جہاں کا جماعت کا رخ بنا ہے جماعت اس رخ پر جائیں, اپنی مرضی سے رخ کا بدل لینا تقاضے کو ضائع کر دینا ہے. یہ ہم اپنا رخ اپنی طبیعت سے نہ بنائیں بلکہ جہاں کا بھی تقاضا ہے وہاں جا کر کام کریں. صحابہ اکرام کا یہ معمول تھا کہ جس تقاضے پر بھیجا جاتا تھا ساری مشکلات کے باوجود خطرات کے باوجود صحابہ اکرام اس رخ پر جانے میں ہی اللہ تعالیٰ کی نصرت اور مدد کو یقین کیا کرتے تھے. اس طرح جماعتوں کو اپنے رخ پر جا کر محنت کرنی ہے. ٹرین میں یا بس میں جس طرح بھی سفر کریں اول تو جہاں تک ہو سکے پیدل چلیں. اللہ کے راستے میں پیدل چلنا جہنم کی آگ کو حرام کر دیتا ہے. صحابہ اس فضیلت کو سنتے ہی اپنی سواریوں سے سب نیچے اتر گئے. سب کے پاس سواری تھی لیکن صحابہ سواری کے باوجود پیدل چل رہے تھے. اس دن سے زیادہ صحابہ پیدل چلنے والے کبھی نہیں دیکھے گئے. صحابہ سواری سے سب نیچے اتر گئے جب اللہ کے راستے میں پیدل چلنے پر جہنم کی آگ کے حرام کرنے کا وعدہ سنا. ابو بکر رضی اللہ عنہ اسامہ کی جماعت کو مدینے سے باہر تک روانہ کرنے کے لیے پیدل چل رہے تھے. اسامہ نے عرض کیا مومنین یا تو آپ سوار ہو جائے ورنہ میں نیچے اترتا ہوں سواری سے. فرمایا اسامہ تمہارا اس میں کیا نقصان ہے, اگر ابو بکر کو ہر قدم پر 700 نیکیاں ملیں, ہر قدم پر 700 درجے بلند ہوں, ہر قدم پر 700 گناہ معاف ہوں, یہ تو جماعت کو رخصت کرنے پر فضیلت ہے. اللہ کے راستے پیدل چلنے کے فضائل تو اس سے کہیں زیادہ ہیں. جو غبار اللہ کے راستے پیدل چلنے سے اڑتا ہے وہ جنت میں جنت و حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کے استعمال ہوتا ہے. جو غبار اللہ کے راستے پیدل چلنے سے اڑے گا وہ جہنم کا دھواں ایک مومن کے پیٹ میں جمع نہیں ہو سکتے. ان فضائل کو سامنے رکھو. سب سے زیادہ اللہ کے غصے کو ٹھنڈا کرنے والے دو عمل ہیں, ایک مساجد کو اعمال سے آباد رکھنا اور دوسرے اللہ کے راستے کی پیدل نقل و حرکت. ان دونوں چیزوں کو لازم پکڑ لو. اللہ تعالیٰ کو جتنا رحم آتا ہے داعی پر اپنے راستے میں پیدل پھرنے پر, اللہ رسول اکرم صلی اللہ علیہ وسلم پیدل دعوت دینے کے لیے گئے طائف والوں کو, آپ مشرکین کو دعوت دینے کے لیے گئے جو وہاں سے واپس آ رہے تھے, کیونکہ آپ کی دعوت کو سخت سے رد کیا گیا. اس وقت آپ کو ہوش آئے جب آپ قرن ثعالب پر تھے. اللہ تعالیٰ نے فرشتوں کو بھیج کر یہ کہا ہم دونوں پہاڑوں کو ملا کے انہیں سب کو ختم کر دیں. اتنی بڑی نصرت آئی ہے اللہ کے راستے میں جا کر خود چل کر دعوت دینے پر. میرے دوستو عزیزو یہ واقعات یہ بتانے کے لیے ہیں کہ ایک کے پاس چل کر جانا اتنا دعوت کے لیے اس کا کوئی بدل نہیں ہے, اور اس سے زیادہ کوئی مؤثر چیز نہیں ہے, اور اس سے زیادہ اللہ رب العزت کی غیبی نصرتوں کے نازل کرانے کا کوئی عمل نہیں ہے. اس لیے تاکید کر رہا ہوں کہ جہاں تک ہو سکے پیدل چلیں, جہاں کا رخ بنا ہے جماعت وہاں پہنچیں, مسجدوں میں سنت طریقے سے داخل ہوں, ایک طرف سامان قرینے سے لگائیں, سامان مسجد میں بکھیر نہ دیں, مسجدوں کا انتہائی احترام کریں, مسجدوں کا انتہائی احترام کریں. مسجدوں کو صاف رکھنا یہ دیانت داری کی علامت ہے, اس لیے ہمیں اہتمام کرنا چاہیے اس کا. ساتھیوں کو متوجہ کریں اگر مکروہ وقت نہیں ہے تو دو دو رکعت تحیت المسجد ضرور ادا کر لیں. اس کے بعد ساتھیوں کو متوجہ کریں اور مشورے کی اہمیت بتائیں. دیکھو اسلام میں مشورے کی بڑی اہمیت ہے اور سارے امور آپس کے مشورے سے ہی طے کیے جائیں. مشورے والوں کے ساتھیوں کو چاہیے کہ جو امور مشورے سے طے شدہ ہیں ان سے اختلاف نہ کریں. اگر ساتھیوں کو ان امور کی خبر نہیں ہے تو ذمہ داروں سے پوچھا کریں. یہ نہیں کہ اپنی رائے نہ ہونے کی وجہ سے ذمہ داروں سے اختلاف کیا جائے, بلکہ بہت سی چیزیں وہ ہیں جو اجتماعی مشورے سے طے شدہ ہیں. بہت سے ساتھی ان امور سے بے خبر ہیں اور لا علمی کی وجہ سے اختلاف کر بیٹھتے ہیں. ایسا ہرگز نہ کیا جائے. ذمہ دار کو چاہیے کہ اپنے ساتھیوں سے پوچھتا رہے. ساتھیوں کو چاہیے کہ اپنی رائے پیش کر دیں, جس بات کے بارے میں امیر فیصلہ کر دیں سب مل کر اجتماعی طور پر اسی کو کریں. جب تک وہ چیز حرام نہ ہو اس وقت تک اس کا کرنا معمول کے ذمے واجب ہے. جب تک وہ چیز حرام نہ ہو اس کا پورا کرنا معمول کے ذمے واجب ہے. میرے دوستوں عزیزوں میں ضروری بات عرض کر رہا ہوں, اپنے امیر کی اطاعت کے ساتھ چلو اور ذمہ داروں کو چاہیے کہ ساتھیوں سے ضرور رائے لیں. اس طرح ہمیں ہر مسجد میں جا کر پہلا کام مشورہ کرنا ہے. مقامی ذمہ دار مشورے میں اگر ساتھ بیٹھ جائیں تو یہ سب سے بہتر ہے، کیونکہ ان کے ذریعے سے ہمیں مقام پر کام کرنے میں سہولت ہوگی، ملاقاتوں میں رہبری مقامی لوگوں سے ہوگی، متکلم آپ کا ساتھی ہو، مقامی آدمیوں کو رہبر بنائیں اور مشورے میں ان سے پوچھیں کس وقت لوگ فارغ ملیں گے گھروں پر، اس طرح ہمیں ملاقاتوں کی ترتیب بنانی ہے۔ میں عرض کر چکا ہوں اس طرح محنت کرنی ہے کہ ایمان والے پر اعمال مجلس جوڑنے کے لیے ہم اللہ کے راستے میں نکل کر اس طرح گشت کریں گے، یعنی عمومی گشت جو ریڑھ کی ہڈی کی طرح ہے اس کام کے لیے، خصوصی گشت یعنی خواص ملاقات جس میں علماء یا اہل مناصب یا بڑے اغنیاء یہ سب لوگ ہوں گے، اسی طرح ہمیں گشت کرنا ہے تعلیم جو ہے تعلیمی گشت، اور اس کے ساتھ ساتھ گشت کرنا ہے وصولی کا گشت، اور اس کے ساتھ ہمیں ان گشتوں کے ذریعے سے ہمیں امت کو مسجد اور آماد مسجد سے جوڑنا ہے، جو تیار ہو جائے انہیں وصول کر کے لانا یہ سب سے اہم کام ہے۔ لوگ وعدہ کر لیں گے آپ مطمئن ہو جائیں گے، اسے جماعتیں نہ نکلیں گی، بلکہ ہر جگہ محنت کر کے اور لوگوں کو تیار کر کے ان کے خرچے وصول کر کے ان کی جماعتیں بنا کر ہر جگہ سے اللہ کے راستے میں جماعتیں نکالنی ہیں۔ جاتے ہی سب سے پہلا کام یہ ہے کہ اپنے سوال کی حالت کو بھی چھپانا ہے کہ کھانا پکانے کا کوئی انتظام فوراً کر لیا جائے، تاکہ محلے کے لوگ یہ نہ سمجھیں کہ ہمیں ان کے کھانے کا انتظام کرنا ہے۔ اگر ابھی سامان نہیں ہے تو چولہے پر صرف پانی ہی رکھ دیا جائے، تاکہ سوال کی شکل بالکل چھپ جائے اور ہم مستغنی ہو کر کام کریں۔ وہ کھانے کے لیے پوچھے تو کہا جائے کہ کھانا تیار ہو رہا ہے، آپ ہمارے کھانے کی فکر نہ کریں، ہم جس مقصد کے لیے آئے ہیں اس مقصد میں آپ ہمارا ساتھ دیں۔ مقامی لوگوں کو جتنا ساتھ لیا جائے گا اتنا ہی مقامی کام وہاں مضبوط رہے گا۔ آپ مقامی لوگوں کو ساتھ لے کر کام کریں، مقامی لوگوں کو ساتھ لے کر انہیں مسجد کی آبادی کا عمل بھی عمل طبعے کر کے دکھلائیں، مقامی لوگوں کو ساتھ لے کر تعلیمی گشت بھی کریں، مقامی لوگوں کو ساتھ لے کر مشورہ بھی کریں، مقامی لوگوں کو ساتھ لے کر ملاقاتیں بھی کریں۔ سارے اعمال مسجد جو پانچ کام مسجد کے ہیں وہ ہر نکلنے والی جماعت کو بھی اسی طرح کرنے ہیں جس طرح واپس جانے والی جماعتیں مقامی اعمال کرتی ہیں، کیونکہ اگر نکلنے والی جماعتوں نے یہ پانچ اعمال نہ کیے تو اللہ تو واپس آ کر نہ یہ کام کر سکیں گے اور نہ یہ وہاں کام چھوڑ کر آئیں گے۔ اس لیے میں ضروری بات عرض کر رہا کہ اللہ کے راستے میں نکلنے والی جماعتیں جہاں بھی جائیں وہاں کے مقامی لوگوں کو ساتھ لے کر انہیں تمام اعمال دعوت کر کے دکھلائیں۔ جو لوگ مسجد میں آ جائیں انہیں جمع کر انہیں ان کا ذہن بنایا جائے اور انہیں آسان طریقے سے دین اور دین کی اہمیت بتلائی جائے، آخرت کا خوب تذکرہ کیا جائے جس سے دنیا کی بے سوادی پیدا ہو اور آخرت سے ہی کامیابی کا یقین پیدا ہو۔ اس لیے کہ آخرت کی زندگی ہمیشہ کی زندگی ہے، دنیاوی زندگی وقتی زندگی ہے۔ اس طرح سادے انداز میں مسجد میں لا کر بات سمجھانے کی کوشش کریں، جو مسجد میں آنے سے عذر کریں ان کے گھروں پر ضرور بات کرو اور ضرور دعوت دو اور ان کو بتلاؤ کہ ہماری جماعت فلاں مسجد میں ٹھہری ہوئی ہے، آپ کون سا وقت مسجد کی حفاظت کرتے ہیں۔ اس طرح ہمیں ہر ایمان والے سے ملاقات کرنی ہے اور ہر ایک کو دعوت دینی ہے، ہر مسجد سے جماعتیں بنا بنا کر اللہ کے راستے میں نکالنے کے لیے خوب تیار کرو، ہر جگہ سے جماعتیں بنا کر ان کے ساتھ ذمہ دار دے کر کے انہیں اللہ کے راستے میں نکالو۔ جہاں سے بھی جماعت تیار کرو، سارے امریکہ سے، یورپ سے، اور سارے افریقہ سے، آسٹریلیا سے، اور سارے عرب ممالک سے، اور جس دنیا کے اس کونے سے بھی جماعت تیار کرو، براہ راست نظام الدین بھیجو۔ جس ملک سے بھی جماعت تیار کرو، براہ راست نظام الدین بھیجو۔ جو جماعتیں تم پرانے کے تیار کر لو، ان جماعتوں کے قواعد نظام الدین لکھ کر پوچھو کہ کیا تقاضے نظام الدین میں ہیں، ان تقاضوں کے رخ پر اپنی جماعتوں کو ملکوں میں ڈالیں۔ جن لوگوں کا نظام الدین کے ماحول میں اور بنگلہ دیش اور راوین کے ماحول میں وقت لگا ہوا پرانے ساتھی ہیں، ان کو کمزور ملکوں میں بھیجو جہاں جا کے کام اٹھائیں، اور نئے لوگوں کو تیار کر کے کام کے ماحول میں بھیجو۔ نئے لوگوں کو ہر چیز ملکوں میں نہ بھیجنا، نئے لوگوں کو تیار کر کے انہیں ہر ممکن کام کے ماحول میں بھیجو۔ یہ نظام الدین آویں میوات اور دوابے کے اور دلی کے علاقے میں وقت لگائیں، تاکہ پرانوں کی قربانیوں کے ماحول میں آ کر کام کی حقیقت کو سمجھیں۔ اس ماحول میں وقت لگا کر پھر یہاں سے اپنے ملکوں میں کام کے نہج کو اور کام کی عملی شکلوں کو لے کر جائیں۔ یہ سارے اتنے ممالک آئے ہوئے ہیں, سب سے عرض کر رہا ہوں, اپنے اپنے ملکوں سے عمومی جماعتیں بنا بنا کر ان علاقوں میں بھیجو جہاں اللہ کا فضل ہے, ابھی پرانے موجود ہیں, اور ان کے ساتھ رہنے والا عملہ ان کے ساتھ رہ کر عملی طور پر کام کے ماحول سے گزرنا, کام کے ماحول سے گزریں تاکہ یہ کام کو عملی طور پر دیکھ کر جانیں, اس طرح اہتمام کریں جماعتیں بنا بنا کر ہر طرف سے نظام الدین کی طرف بھیجنے کا, اس طرح سارے ممالک اس کا اہتمام کریں, اور سارے ملکوں کو چاہیے قرآنوں کو کہ مشوروں کے عنوان پر وقت لگانے کے عنوان پر ہر ہر ملک سے نظام الدین کی آمد کا اہتمام کریں تاکہ وہ پرانے ان کی قربانیوں سے دلی دعابا اور میوات میں ابھی تک ان کی قربانیوں کے آثار ہیں, ان سے ان ساری قربانیوں کے آثار سے نئے آنے والے لوگ استفادہ کریں, اور پرانوں کی جو ہے کے ساتھ وقت لگا کر کام کے اصولوں کو اور کام کے طریقوں کو سمجھیں. তো বলেন যে ভাইগুস্ত এই সমস্ত সিফত আমাদের মধ্যে পয়দা হওয়ার জন্য বলেন যে আমাদের কি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে. এরপরে আমরা যে আল্লাহ রাস্তায় বাইরে দিছি, বলেন যে আল্লাহ রাস্তায় এই জন্য বাইরে দিছি যাতে আমাদের মধ্যে এই সিফত গুলো আসে, এমনি ভাবে আমাদের মধ্যে আখেরাতের ফিকির পয়দা হয়, আর এমনি ভাবে আমাদের মধ্যে আমাদের ইসলাম হয়. আমরা আল্লাহ রাস্তায় বাইরে দিছি, বলেন যে আমরা এই জন্য অন্যের ঘুষ দেখব না, অন্যের ইসলামের পিছনে, বলে যে অন্যকে আমি মুসলিম হইব না, বলছে আমি আমার নিজের ইসলামের জন্য বাইরে হব. তো আমি যখন নিজের ইসলামের জন্য বাইরে থাকবো, আমি নিজের ইসলামের জন্য আমি ফিরবো, তো আমার একদম আল্লাহ পাকে একদিন আমার মুসলিম হবার হইব না. যে নিজের ইসলামের জন্য চলে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদিন মুসলিম হবা না, তার মধ্যে এরকম ভাবে সেলা আসিয়া যায়. আর বলেন যে ভাই দুঃখের জন্য আল্লাহ রাস্তায় আমরা যাইব, আমরা অন্যের দোষের আলোচনা করবো না, উম্মতের মধ্যে যে দোষ আছে সেই দোষের কথা আমরা কখনো আলোচনা করবো না, বলছি আমরা তো ভালাইয়ের কথা আলোচনা করবো. ভালাইয়ের কথা যখন আমরা আলোচনা করবো, সে ভালাইয়ের দিকে তারা বলবো, ভালাইয়ের মধ্যে আসিয়ে যাবে তো বুড়াই তার থেকে এমনি ছুটিয়ে যাবে. যখন নেকির কথা বলবো, বডি তার থেকে এমনি ছুটিয়ে যাবে, এমনি তার থেকে বডি ছুটিয়ে যাবে. তো এই জন্য আমরা ভালাইয়ের কথা বলবো, ভালাইয়ের দিকেই তাকে আহ্বান করবো, বুড়াইয়ের থেকে তাকে ফিরাইবার জন্য আমরা বুড়াইয়ের কথা আলোচনা করবো না. নেকির বডির কথা না আলোচনা করিয়া যখন আমরা নেকির কথা আলোচনা করতে থাকবো, তো বলেন যে নেকি তার মধ্যে আসতে থাকবে. এমনি ভালো দুষ্ট আল্লাহ রাস্তায় আমরা যাইতেছি, তো বলেন আমাদের প্রত্যেক জামাতের মধ্যে আমাদের একজন আমির থাকবে, এরকম কোন জামাত যাতে না হয় সেই জামাতের মধ্যে আমাদের আমির নেই, বলছে আমির হবে. তা আমিরের জিম্মাদারি হলে দুষ্ট আমিরে তার সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে চলবে, আমির সব সমস্ত সাথীদেরকে তার সঙ্গে নিয়ে আসে চলবে, সাথীদেরকে দিয়া এরকম জামাতের মধ্যে ঘুরতে থাকবে. মামুর দিনারা হবে আমির সাহেবরে ওনারা মানিয়ে চলবে, আমির সাহেবে যে বলে আমির সাহেবরে আমাদের মানতে হবে, যত সময় পর্যন্ত আমির সাহেবে গুনার হুকুম করবে না, আল্লাহ যে সমস্ত কাম করতে বলছেন এর অধীনেই সে থাকবে, এর ভিতরে হুকুম করবে, তো সেইগুলো আমরা মানতে থাকবো. বলেন যে হযরত রহমতুল্লাহ এর বয়ানের মধ্যেই কথা পাওয়া যায় যে যদি আমির সাহেবে এরকম ভাবে আমলের মধ্যে কোন এরপরে খারাপ আমলও আছে, কিন্তু আমির সাহেবে এমন কথার হুকুম করতেছে যেই হুকুমটা যেই কথাটা আল্লাহ পাকে করার জন্য বলছেন, তো বলেন এই অবস্থায় আমির সাহেব যদিও গুণাগার হয় তবুও এই আমির সাহেবের কথাটা মানা মামুরের উপরে পড়ছে আইন. এই জন্য দুষ্ট যেহেতু উনি ওই কথাই বলতেছে যে কথা আল্লাহ আমাদেরকে করণীয় বলছেন করার, এই জন্য আমাদের এটা ফরজে আইন এরকম না. এই জন্য আমির সাহেব যদিও কোন এরকম ভাবে এরকম দুর্বল কামের মধ্যে বা গুণার কামের মধ্যে আমির সাহেবের জিন্দগিতে আছে, তবুও এই জন্য আমরা তার হুকুমকে আমরা বাদ দিতে পারি না, তার ফসলাকে আমরা এরকম বাদ দিতে পারি না, বলছে আমরা তার হুকুমটা মানতে হবে, যেহেতু আল্লাহর হুকুমের ভিতরেই সে বলছে, আল্লাহ যা করতে বলেন সেটাই বলছে. আমির সাহেব যদি এরকম কোন কথা বলেন যেটা আল্লাহ নিষেধ করছেন, তখন আর আমির সাহেবের এই কথা আর মানা যাবে না, কিন্তু আল্লাহর হুকুমের অধীনে যখন থাকবেন তত সময় পর্যন্ত আমরা আমির সাহেবের কথা আমাদের মানতে হবে, আমাদের আমির সাহেব মানিয়েই চলতে হবে. তো আমরা আমিরের মান্য চলব এবং আমির সাহেবের আমরা সাহায্যকারী হইব, আমরা যখন আমির সাহেবরে তাউন করবো সাহায্য করবো, তবে যে ভাই দুষ্ট তখন যাই আমরা দিনের কাম করতে পারবো, যেখানে যাইবো সেখানে দিনের কাম হবে. তো আমরা এরকম ভাবে ওই আমির সাহেবের সাহায্যকারী হয়ে থাকবো, আমির সাহেবের সাথে জড়িয়ে থাকবো, আমির সাহেবরে মানিয়েই চলবো, আমির সাহেবে যত সময় পর্যন্ত আল্লাহ হুকুমের অধীনে হুকুম করতে থাকবেন. এমনি ভাবে আমরা যখন সফর করবো, তো আমরা কি করবো, লাইয়ানির থেকে নিজেদেরকে বাঁচাইব, কোন লাইয়ানি কামের মধ্যে আমরা লাগবো না, এই দেহুদা কামের মধ্যে লাগবো না, দেহুদা কোন কথাবার্তা বলবো না, বলছে দুষ্ট আমরা তো তিনটা কামের মধ্যেই লাগবো, একটা হইলে বলেন যে দাওয়াত, আরেকটা হইল তালিম আর এবাদত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন যে যদি এই তিন আমল না থাকতো তাহলে তো আমি দুনিয়াতে থাকাতেই পছন্দ করতাম না। আগের আপনি এক নম্বর হলো আল্লাহর রাস্তায় ঘিরা, বলে যে আল্লাহর রাস্তায় ঘিরা তো দাওয়াতই হলো, আর দুই নম্বর হলো যে এবাদতের লম্বা লম্বা সজিদা করা, সেটা এবাদত। আর তৃতীয় হইলে যে উলামায়ে হকের মজলিসে বসিয়া হক কথাগুলো গ্রহণ করা এবং থেকে হক কথা শিখা, এই তিন কাম যদি না হইতো তাহলে তা আমি আর দুনিয়াতে থাকাকেই পছন্দ করতাম না। তা আমরা এর বাহিরে কোনো কামের মধ্যে লাগবো না, অর্থাৎ লাইনির থেকে আমরা নিজেকে নিজে বাঁচাইব, আমরা এইজনদের মধ্যেই লাগবো। আর বলে যে আমরা নজরের হেফাজত করতে পারছি, আল্লাহ রাস্তায় আমরা যাইব যে আমরা নজরের হেফাজত করবো। দুষ্ট বলেন যে আমরা দুনিয়ার দিকে আমরা খাইব না, আর দুনিয়া নজরে আসলেও দুনিয়ার নফরতের নজরে দেখবো, দৃষ্টিতে দেখবো। যদি আমরা দুনিয়াকে নফরতের দৃষ্টিতে দেখি তো দুনিয়ার প্রভাব আমাদের অন্তর থেকে চলে যাব। কিন্তু যদি আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি আর আমাদের নজর দুনিয়ার উপরে পড়ে আর দুনিয়ার চিজ বাদকে আমরা মহব্বতের নজরে দেখি, দৃষ্টিতে দেখি, তাহলে বলেন যে আমাদের অন্তরের মধ্যে সেটার আসর আসা করবে, তার প্রভাব পড়ে যাবে। এই জন্য আমরা নজরে হেফাজত করে যাইব আর দুনিয়াকে আমরা নফরতের নজরে দেখব, যাতে আমাদের দিন থেকে সেই দুনিয়ার চিজ ভাবে প্রভাব বাইরে যায়। আর আমরা আল্লাহ রাস্তায় যে যাইতে থাকবো, আমাদেরকে দুষ্ট যেই গানে রূপ দিছে সেই রূপের উপরে আমরা চলে যাই, যেই কারণে আমাদেরকে রূপ দেওয়া হয়েছে সেই রূপ আমরা মন মতো বদলাই করা। ফলে যদি আমরা রূপ আমরা বদলাই নিলাম তাহলে আমরা টাকাটাকে নষ্ট করে দিলাম, আমাদেরকে টাকাদার উপরে বানানো হয়েছিল আমরা সেটাকে নষ্ট করলাম। এই জন্য আমরা নিজেরা কখনো আমাদের রূপকে বদলাই করা, যেই রূপে দেওয়া হয়েছে সেই রূপে, আর আমরা নিজেরা মন মতো আমরা কি করবো না, রূপ বানাই করা। বলতে দুষ্ট যেই রূপ আমাদেরকে দেওয়া হয়েছে সেই রূপের উপরে আমরা চলতে থাকবো। আর আমরা সফর করবো, তো আমরা যে সফর করবো দুষ্ট, আমরা যদি গাড়িতে গাড়িতে হয় তো গেলাম, কিন্তু চেষ্টা করবো পায়দল যাওয়ার, পায়দল যাওয়ার মধ্যে বিশাল রাস্তায় পায়দল ফিরার মধ্যে বিশাল বাজাই বলেন যে সাহাবাই কেরাম যাইতেছিলেন আল্লাহ রাস্তায়, তো ফজিলত শুনানো হয়েছে যে যেই কদম আল্লাহ রাস্তায় চলবে এই কদম জাহান্নামের আগুনে হারাম হয়ে যাবে। শোনার সাথে সাথে সাহাবাই কেরাম আপনা আপনার সবার থেকে সব নামে আসলেন, কারণ ওই দিনের মতো ওই দিনের মতো আর কোনোদিন দেখা যায় না যে সাহাবাই কেরাম একটু পায়দল চলতেছেন, অথচ ওনাদের সাথে সওয়ারি ছিল, সওয়ারি থাকা সত্ত্বেও ওনারা ঘোড়ার থেকে নামে পড়লেন আর পায়দল চলতে রইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসামা রাদিয়াল্লাহু আনহুকে রক্ষুত করতেছেন, তা উনি পায়ে চলতেছেন, তোমার মনে হইলো যে আমি উঠে না সওয়ারির উপরে, বলেন না আমি উঠবো না, বলছি আমি তো আল্লাহ রাস্তায় কদম উঠাইতে চাই, আল্লাহ রাস্তায় তোমাকে রক্ষুত করতে চাই, কারণ এক এক কদমের বিনিময় আল্লাহ 700 করে দুঃখ দান করবে। তো আল্লাহ রাস্তায় যদি রক্ষুত করলে আমার এত মিলে সওয়াব আজর, তাহলে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ভিড়তে থাকবে তার কত আজর সব হবে, এক এক কদমের বিনিময় কত আল্লাহ পাক রব্বুল আলামিন আজর সব দিবেন। এমনি বা আল্লাহ রাস্তায় যে দিব, আল্লাহ রাস্তায় যে ধুলাবালি আমার লাগবে, বলেন এই ধুলাবালি গুলো জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে ময় ইমানওয়ালার সৌন্দর্য বাড়াইবার জন্য পাউডারে পরিবর্তন করা হবে, এগুলা জান্নাতে যাবে পাউডার হয়ে যাবে। আর আল্লাহ রাস্তায় ফিরতেছে তো আল্লাহ জাল্লা শানহু যে রাস্তায় যে ধোলা উঠবে ওই ধোলা যার ভিতরে যাবে আর তার ভিতরে কোনোদিন জাহান্নামের আগুন ধরতে পারবে না। সবাই দুষ্ট আল্লাহ রাস্তায় যখন পায়দল চলা হয় তো আল্লাহ পাকের গাইবি সাহায্য আসে, বড় বড় সাহায্য আসতে থাকে আল্লাহ রাস্তায় যখন পায়দল চলে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়দল তাইফ ওয়ালাকে দাওয়াত দিতে গেলেন, তো দাওয়াত দেওয়ার জন্য ওখানে যাওয়ার পরে যে ওনার উপরে আসলে কষ্ট, এরপরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের জিম্মাদার ফিরিস্তারে বাড়াই দিছে। তো ভাই দুস্ত এত বড় সাহায্য আসছে যখন পায়দল আল্লাহ রসুল চলে গেছেন দাওয়াত দিতে। অন্যের আত্মীয় সে কথাটা বলা হয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে ইনফেরাদি দাওয়াতের এই কি করছেন, ইনফেরাদি দাওয়াতের গুরুত্ব দিচ্ছেন। তাই জন্য আমরা এক এক ভাইয়ের কাছে যাইব, এক এক ভাইকে যাই আমরা খোশামত করব, এমনি ভাবে এক এক ভাইকে আমাদের তৈরি করতে হবে। আমরা যখন যাইব এক এক ব্যক্তির কাছে যাইয়ে যাই আমরা তাদেরকে তৈরি করব, এইরকম যাওয়া এক এক লোককে যাইয়া তৈরি করা এটা কোনো বদল হইতে পারে না। ইনফেরাদি দাওয়াত যেটাকে বলা হয় এইটার কোনো বদল নাই, এই জন্য দোস্ত আমরা কি করব, আমরা ওইরকম ভাবে যাইতে থাকবো ওনাদের পিছনে, আমরা একে বাড়িতে যাইয়া তৈরি করবো আল্লাহ রাস্তায়। তো আমাদেরকে যেখানে যাওয়ার জন্য নির্ভুক দেওয়া হইল আমরা সেখানের মধ্যে যাইব, মসজিদের মধ্যে আমরা যে যাইব দোস্ত, মসজিদের মধ্যে যাওয়ার পরে মসজিদের মধ্যে আমরা আদবের সাথে থাকবো, মসজিদের মধ্যে আদবের সাথে ঢুকবো, আর এরপরে মসজিদে যাওয়ার পরে আমাদের যে কাম হবে আমরা সেই গানের মধ্যে মশওয়ারা করব, মশওয়ারা করতে হবে মসজিদের মধ্যে যে আমরা আপসে আমির মামুন মিললে আমরা মশওয়ারা করব, আমরা আমিরের উপরে ইখতিলাফ করব না, আমি আমির সাহেবের সাথী ভাইদেরকে নিয়ে মশওয়ারা করবেন, সাথী ভাইরা রায় দিয়ে দিবে, আর সাথী ভাইরা রায় দেওয়ার পরে সেটার উপরে ফয়সলা হয়ে গেল, বললেন যে ফয়সলা সবে আমরা মানিয়ে নিব। এমনিভাবে ফয়সলা তৃতীয় জিনিস একটা ফয়সলা হয়ে আছে আমি আর জানি না, এই জন্য আমি এটারে মানি না, বা ওদের উপরে আমি ইখতিলাফ করলাম, বলেন যে এটা হইতে পারে না, বলকে আমি সবে যখন আমরা একটা জিনিস ফয়সলা সিদ্ধান্ত হয়ে গেছে আর এটা যদি আল্লাহর হুকুম অর্থাৎ শরীয়তের ভিতরে থাকে তাইলে মামুনের উপরে যা ওয়াজিব তার এই কথা মানা, এটার মধ্যে ইখতিলাফ হইতে পারে না। আজ যদি না জানি আমি জিজ্ঞেস করতে পারি, কিন্তু আমি জানি না বলে অথচ এটা ফয়সলা করা জিনিস এটার উপরে ইখতিলাফ করা আপনার আপসের মধ্যে বিমত করা আপনার যেটা হইতে পারে না। এই জন্য আমরা যেটা ফয়সলা হয়ে গেছে আমরা সবটাইটা মানব, মানলে কাম করব। আমরা মশওয়ারা হয়ে গেল এরপরে আমরা উমুমি রাস্তার মধ্যে ঠিক বানাইব, মশওয়ারার মধ্যে আমরা মহল্লার সাথীকে আমাদের সাথে শরিক করব, কারণ তাইলে তো ওনারা আমাদের সাথে কামের মধ্যে শরিক হবে, আর নাহলে তো শরিক হবে না। তো বলেন উমুমি রাস্তা হবে, আর এই উমুমি রাস্তা এই দাওয়াত আর তবলিগের জন্য মেরুদণ্ডের মতো দুস্থ, বলেন যে এটা মেরুদণ্ড, আর এই কামের মধ্যে মহল্লার লোক সেই ভাবে হবে আমাদের রাহবা আমাদের জমাত থেকে আমির হবে, এমনি ভাবে আমাদের উমুমি রাস্তা হবে, আমাদের উমুমি রাস্তা বাই দুস্থ বুজুর্গ এহতেমামের সাথে গুরুত্ব দিয়ে করব, আর এমনি ভাবে দুস্থ আমরা কি করব, বলেন যে ওই দলের মধ্যে খুশুসি গাছটা আমাদের হবে, এমনি ভাবে লোকের পিলার করার জন্য তস্করি গাছটা হবে, উসুলি গাছটা এই সব গাছটা আমরা করব, আর এর সাথে সাথে আল্লাহ পাকের আমরা যেখানে গেছি আল্লাহ রাস্তায় আমরা যারা যাইতেছি আমরা ওইখানে যাই পাঁচ কাম এরকম চালু করব, পাঁচ কাম আমরা সেখানে করব। যিনারা বাড়িতে যাচ্ছেন ফিরিয়া ওনারা তো সেই বাড়িতে যাই ওই পাঁচ কাম করবেন, ওইভাবে আমরা আল্লাহ রাস্তায় পাঁচ কাম করব। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় পাঁচ কাম করবে সে তো বাড়িতে যাইয়াও সেই পাঁচ কাম করবে, আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় সেই পাঁচ কাম চালু করলো না সেটার উপরে মেহনত করলো না, তো বলেন যে সে যেখানে গেল সেইখানে তার দ্বারা কোনো কাম হইল না, আর বাড়িতে ফিরে গেলে তো সে কোনো পাঁচ কাম করবেই না। এই জন্য যেখানে যাইব আমরা সেইখানে আমরা আমি যারা ওই মসজিদের পাঁচ কাম এইখানে আমরা করব, আর আমরা ফিরিয়া বাড়িতে গেলেও সেই কাম করব। এমনিভাবে মসজিদকে আমরা আবাদ করব, দুই জিনিস আল্লাহর গুসাকে ঠান্ডা করে দেয়, একটা হইল মসজিদ আবাদ আর একটা হইল ভাই দুস্থ পায়দল চলে আল্লাহর রাস্তায়, যখন পায়দল চলতে থাকে আর মসজিদ আবাদ হইতে থাকে এর দ্বারা আল্লাহ পাকের গুসা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ নারাজি করিয়ে যায়, এই জন্য দূরের ইহতেমাম করব। যেখানে যাইব সেখানে মসজিদ আবাদ করব, ফিরে যাই আমরা মসজিদ আবাদ করব। এমনি দুস্থ আমরা যেখানে যাইব আমরা সেইখানে যাই আমরা আল্লাহ রাস্তায় লোককে বাইর করব, লোকে তৈরি করব, জামাত তৈরি করব, আল্লাহ রাস্তায় জামাত বাইর করব। বলতেছেন যে দুস্থ চাই আমরা জামাত ইউরোপেই বানাই অথবা আমেরিকাতেই হোক, আফ্রিকাতে জামাত বনো আর আরবিস্তানে জামাত বনো আর অস্ট্রেলিয়ার যে অন্য যে কোনো দেশে দুনিয়ার জামাত বনবে, বলেন যে আমরা যখন নতুনদের জামাত হবে এই জামাতকে আমরা নিজামুদ্দিনে পাঠাইব, এই গানের মধ্যে আইসা পুরানোদের মাহলের মধ্যে থাকবে, মেওয়াত এবং দিল্লি আর তার আশপাশের মধ্যে ঘুরবে ফিরবে, ফিরিয়া তারা পুরানোদের সহপত্র কাম শিখবে, আর যারা পুরানো নিজামুদ্দিনে ওনাদের সময় লাগছে, এইরকম ভাবে বাংলাদেশে রায়বেন্দে যাদের সময় লাগছে, এইরকম সাথীদের যখন জমাত তৈরি হবে এই সমস্ত সাথীদেরকে আমরা ওই সমস্ত দেশে বাড়াইব, যেখানে কাম নাই সেখানে যাই আমরা মেহনত করে কাম উঠাইবে, আর নতুন ভাই যারা তৈরি হইতেছে যাদের জমাত বলতেছে এনাদেরকে আমরা ওই নিজামুদ্দিনে পাঠাই দিব। কেন বলেন যে এই সমস্ত পুরানা আজও আছেন যারা মেহনত করছেন আর যাদের মেহনতের উপরে কাম চালু হয়েছে, মেহনতে এরকম মানুষ আছেন অনেক, এরকম ব্যক্তি দিল্লি এবং তার আশপাশে আসেন, যখন ওনারা হয়তো আসবে ওই পুরানোদের সহগতের মধ্যে ওনারা থাকবে, নিজামুদ্দিনের মাহলের মধ্যে থাকবে, তো এর দ্বারা ওনারাও কাম শিখবে, কাম তাদের বুঝে আসবে, কাম করা তাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই জন্য আমরা এইরকম লোকদেরকে আমরা তৈরি করে নিজামুদ্দিনে বাড়াইব, আর পুরানো জায়গায় জমাত তৈরি হয়ে যাবে। তো আমাদের আমরা নিজামুদ্দিনে জিজ্ঞেস করবো যে আমাদের এই জমাত গুলো কোথায় ব্যবহার হইতে পারে। তো নিজামুদ্দিনের টাকা দেওয়া হিসেবে এই জমাত গুলো ব্যবহার হবে সারা দুনিয়াতে, যেখানেই জমাত বনবে সারা দুনিয়ার জমাত নিজামুদ্দিনে আসবে, আর নিজামুদ্দিনে আর টাকাদের উপরে পুরানোদের জমাত ব্যবহার হবে। তোমার দুস্থ আমরা যেখানেই যাইব এইরকম ভাবে যাইয়া জমাত নগদ তৈরি করবো, আর এইরকম জমাত তৈরি করতে করতে আমরা আর এই মোকামি কাম করতে করতে ছাড়ব। যা ভি যায় ওহা মকামি কাম জমানে কি পুরি কোশিশ করেন। হমারি ভিড়নে বালি জমাতেন এক মসজিদ মে ইতনা কয়াম করেন কি উস মসজিদ মে আমাল দাওয়াত জিন্দা হো জায়ে, ওর যে ঘর কে পাঁচ আমাল বতলায়ে গয়ে হ্যায় মসজিদ কে আতরাফ মে জিতনে ঘর হ্যায় উন ঘরো কে জরিয়ে আমাল জিন্দা হো জায়ে। জমাতেন এক এক জগহ জম কর কাম করেন, জব এই জগহ কাম কি শকলে বন জায়ে তব আগে বড়ে। আব দো দো দিন এক এক দিন মসজিদো কে অন্দর কয়াম করকে আগে বড় জানা। খত লিখা এক জমাত জগ কাম পুরা কে বগর আগে বড় জানা শেতান কি হরকত হই চাহি কী কাম কি শকলে বনে। এসলিয়ে আমি জমাতে এক মসজিদ জম কর কাম করেন, জিতনা মজমা বাপস যা রা হ্যাঁ অব্বল হমসব ইস্তগফার করেন কি হমনে এস কাম কাম নই বনা। সারি উম্মত কি তরফ সে আপনি তরফ সে আল্লাহ সে ইস পর ইস্তগফার করেন কি এ আল্লাহ জিস কাম কে লিয়ে তুনে ভেজা থা জো কাম ইস উম্মত কে জিম্মে কিয়া থা উম্মত নে উসে কাম না বানায়া তো হামারে ইস জুর্ম আজিম কো মাফ ফরমা দে। ওর ইস বাত কা আজম করে কি ইস ওয়াপস জা রহে হ্যায় ইয়ে সব কাম করতে হুয়ে জায়ে ইলাকো মে বস্তিও মে ঠহর কর কাম করতে হুয়ে আপনি বস্তিও কি তরফ জায়ে, ওর ইয়ে আজম লেকর জায়ে কি জলদি হি আল্লাহ কে রাস্তে মে নিকলেঙ্গে। উস ওয়াক্ত নিকলনা হো উস ওয়াক্ত তক আপনে মকাম পর রহ কর মকামি আমাল এতমাম সে করতে রহে। জো পাঁচ কাম রোজানা কি আপনি আপনি মসজিদ কে হ্যায় উনে এতমাম সে করেন, রোজানা কা মশওয়ারা এতমাম সে করেন, রোজানা তালিম এতমাম সে করেন, হফতে কে দো গশত এতমাম সে করেন, ওর মহিনে কা তিন দিন হফতে কা তায়ুন করকে মহিনে কে তিন দিন এতমাম সে লগায়ে। হর ফর্জ ইস বাত কা আজম করে কি হর সাল চার মহিনে মাহানা দশ দিন রোজানা আট ঘন্টে ইস কাম কি হিফাজত করতা হ্যায়। আগে ইসা আজম করেনগে তো ফির হামারে লিয়ে ইসে কম করনা আসান ভি হো জায়েগা, বলকি ইসে কম করনে কো হম তাফসীর ওর ইসে কম করনে কো কোতাহি সমঝেঙ্গে। মেনে আজ আর্জ কিয়া থা মসলা আপনি জাত কা নহীঁ হ্যায় সির্ফ সারি উম্মত সারি ইনসানিয়ত কো রাহ পর লানা ওর সারি উম্মত কো জাহান্নাম সে বচানা, ইয়ে ইস উম্মত কি সবসে বড়ি জিম্মেদারি হ্যায়। ইস উম্মত কা এক এক ফর্দ বা এতবার উম্মত কে হ্যায় ওর সারি কি সারি উম্মত এক এক উম্মতি কে লিয়ে ফিকরমন্দ ওর জিম্মেদার হ্যায়। ইস তরহ হমে মেহনত করনি হ্যায় রোজানা কে এতবার সে আপনা ওয়াক্ত ফারিগ করেন, ওর জিতনি জমাত আল্লাহ কে রাস্তে মে নিকল রহি হ্যায় ইয়ে আপনে আপকো করনে কে কামো কে অন্দর হি মশগুল রখেন। লায়ানি বাতে হরগিজ না করেন, বলকে মে আর্জ করতা হুঁ এক সাহাবি জিনকা জো আহদ কে ময়দান মে শহীদ কিয়ে গয়ে ওর উনকা জানাজা উনকে ঘর পৌঁছায়া গয়া, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকে ঘর তশরীফ লে গয়ে। উনকি ওয়ালিদা আপনে বেটে কে চেহারে সে মিট্টি পৌঁছতে হুয়ে কহনে লগি কে হে মেরে বেটে কি জন্নত মুবারক হো। আপনে ফরমায়া উনকি ওয়ালিদা সে তুমনে ইসকো কেসে জন্নতি কে দিয়া, তুমে ক্যা মালুম ইসনে আল্লাহ কে রাস্তে মে নিকল কর লায়ানি বাতে কি হো, ইয়া ইসনে আল্লাহ কে রাস্তে মে নিকল কর কোই সামান কি চিজ দেনে সে রোক লি হো জিসকে আপনে সাথি কো দেনে মে ইসকা কোই নুকসান নহি থা, তুমনে ইসকো কেসে জন্নতি কে দিয়া। মেরে দোস্তো আজিজো ইয়ে লায়ানি বাতে ইতনা জিয়াদা নুকসান করনে ওয়ালি হ্যায় কি আহদ কে ময়দান মে শহীদ হোনে ওয়ালে সাহাবি কো উনকি ওয়ালিদা নে জন্নতি ফরমা কাহা, তো আপনে ফরমায়া তুমনে কেসে জন্নতি কে দিয়া, তুমে ক্যা মালুম কি ইসনে আল্লাহ কে রাস্তে মে নিকল কর বেকার বাতে কি হুঁ। ইসলিয়ে আপনে আপকো হমে লায়ানি বাতো সে বেকার বাতো সে আপনে আপকো বহুত বচানা হ্যায়, বস করনে কে কামো কে অন্দর আপনে আপকো মশগুল রখনা হ্যায়, করেঙ্গে ইনশাআল্লাহ। তো বলেন যে ভাই দোস্ত এমনি ভাবে আমরা যারা আল্লাহ রাস্তায় বাইরেছি আমরা প্রত্যেকে যেখানে যাইব বলেন যে ভাই আমরা মোকামি কামকে জমাইব, যে প্রত্যেক মসজিদের মধ্যে বলেন যে মসজিদের আমল জিন্দা হয়ে যায়। আমরা এরকম তরতিব না বানাই যে এক এক মসজিদের মধ্যে একদিন রইলাম দুই দিন রইলাম এই এরপরে মসজিদ বদলি করে দিলাম, বলেন যে এরকম যাতে না হয়। বলকে বলেন যে এটা তো হজরত জি মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এক জামাতকে চিঠি লিখছেন, বলেন যে তোমরা যে এরকম কাম পুরা না করে সামনে চলে যাইতেছ এটা তো শয়তানের হরকত, এটা শয়তানে তোমাদেরকে দিয়ে করাইতেছে যে তোমরা এরকম কাম পুরা না করে সামনে চলো। এই জন্য আমরা কি করবো যেখানেই যাইব সেখানের মধ্যেই দুস্থ আমরা কি করব। বলেন যে আমরা এত মানুষ সাথে ওইখানে কাম জমাইবার চেষ্টা করব। মসজিদের মধ্যে পাঁচ কাম চালু হয়ে যায়, আর এমনি প্রত্যেক ঘরের মধ্যে ওই পাঁচ কামের কথাকে বলা হলো, প্রত্যেক ঘরের মধ্যে এই পাঁচ কাম চালু হয়। সেটার জন্য আমাদের জামতুল মেহনত করবো, যখন এটা হয়ে যাবে চালু তো এরপরে আমরা মসজিদ বদলাইব। এর জন্য যে কয়দিন লাগে এখানে আমরা সময় খরচ করব। আর বলেন যে ভাই দুষ্ট, আমরা যারা এই কাম নিয়ে এখন আমরা এতদিন করে এই কাম নিয়ে চলি নাই, এই কাম করি নাই, এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে মাপ চাইবো, ইস্তেগফার করবো। বলেন যে আমরা মাপ চাইতে হবে, আর শুধু আমরাই মশালে না, ওদের পুরা উন্নতের পক্ষ থেকে আমরা মাপ চাইতে হবে আল্লাহর দরবারে, যে আমরা এতদিন পর্যন্ত এই কামরে আমরা কাম বাড়াই নাই, এই জন্য আল্লাহর কাছে আমরা হাতাদার, এই জন্য আমরা মাপ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আর এমনি ভাবে আমরা আমাদের কি করতে হবে, বলেন আমরা আগামীতে এই কামকে করতে হবে। যিনারা আমরা ভিড়িয়া বাড়িতে যাইতেছি, আমরা ভিড়িয়া বাড়িতে যাওয়ার পরেও আমরা আমাদের কামকে এই কামকে আমরা শুরু করব, আমাদের মসজিদের মধ্যে যে কাম এই কামের মধ্যে লাগবো, আর আমরা এখান থেকে নিয়ত ফেলে যাইব কাম করা, যে জলদি আমরা যত জলদি পারি বাড়িতে যাওয়ার পরে আমরা আল্লাহ রাস্তায় বাইরেইব, আর মসজিদের সেই পাঁচ কাম আমরা করব। এখান থেকে বলেন যে আমরা প্রত্যেকে প্রত্যেক বছর চার মাস দিব, আর মাসে দশ দিন লাগাইব, আর রোজার আট ঘন্টা দিব, এটার নিয়ত করি। বলেন যে এটার পাক্কা নিয়ত আর আজাইন করি, করিয়া এরপরে আমরা যাই। যদি আমরা বড়টার নিয়ত করি তাহলে ইনশাআল্লাহ আমরা শুরুটা করার ট্রফিক পাই যাইব। এই জন্য আমরা ভারতে যাওয়ার পরে নিয়ত তো এটা করেই যাইব, যা আমরা বছরে চার মাস লাগাইব, রোজানা আমরা আট ঘন্টা দিব, মাসে দশ দিন দিব, আর ফিরে যখন বাড়িতে যাইব দুষ্টে মসজিদের পাঁচ কাম শুরু করব। ঘরের মধ্যে যেরকম ভারত হবে, মসজিদের মধ্যে আমরা রোজানা তালিমের মধ্যে বসবো, রোজানা মশলা করব, আর রোজানা এরকম ভাবে সময় ভারি করে মসজিদে দিব, আর হইলে ভাই দুষ্ট সপ্তাহে দুই ব্যস্ত করব, ঘরের মুখানিয়ে দুই ব্যস্ত করব, আর এরপরে মাসে তিন দিন লাগাইব, এই কামগুলো আমরা যাই করতে থাকবো, আর এই কামের ভিতরে আমরা থাকবো। আর এরপরে বলেন যে দুষ্ট আর একটা কাম হইল, যিনারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি, বিশেষভাবে আমরা নিজেকে লায়ানিক থেকে বাঁচাইতে হবে। লায়ানিক কোনো কামের মধ্যে আমরা নিজেকে লাগাইব না, সম্পূর্ণ সেটার থেকে আমরা বাঁচিয়ে থাকবো। লায়ানিক কোনো কাম, লায়ানিক কোনো কথাবার্তা, বেকার কথাবার্তা, বেকার কোনো কামের মধ্যে লাগবো না, এটা বড় ক্ষতিকর জিনিস। এক সাহাবি এইরকম অহুদের ময়দানে উনি শহীদ হয়ে গেছেন, অহুদের ময়দানে শহীদ হওয়ার পরে ওনার লাশ ওনার ঘরে পৌঁছানো হয়েছে, ওনার আম্মা ওনার চেহারা থেকে বালি সাফ করতেছিলেন, আর এই কথা বলতেছিলেন, ওই জন্য আল্লাহ রসুল বলছেন, তো উনি বলতেছিলেন যে বেটা তোমার জন্য জান্নাত বেহেস্ত মুবারক। যখন এই কথা বলছেন তো রসুল মাকসুল ইসলাম ফরমাইলেন, তুমি কি করে বলতেছো যে তোমার ছেলে বেহেস্তি হইতে পারে, সে ওই আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার পরে কোনো লাইনি কথা বলছে, অথবা এমন কোন জিনিস তার কাছে চাইছিল যেটা দিলে তার কোনো অসুবিধা হইত না, ওই জিনিস দেয় নাই, দিতে অস্বীকার করছে, তোমার সেই ব্যাপারে কি খবর আছে। বলেন যে আল্লাহর রাস্তায় অহুদের ময়দানে শহীদ হয়েছে, তার মা বলতেছে যে তুমি বেহেস্তি, আর আল্লাহ রসুলে বলেন হইতে পারে সে কোনো লাইনি কথা বলছে, অথবা এরকম কোনো জিনিস দিতে অস্বীকার করছে, তা আমরা বল দুষ্ট আল্লাহর রাস্তায় বাড়িয়েছি, কোন অবস্থাতেই আমরা লাইনি কথা বলবো না, বেকার কথাবার্তাতে থাকবো না, বেকার কোনো কামে থাকবো না, বলতে আমাদেরকে যে কাম করতে বলা হয়েছে সেই কামের মধ্যে আমরা নিজেরা লাগিয়ে রাখবো, এর বাহিরে কোনো কামের মধ্যে যাইব না, এইরকম কাম করতে করতে আমরা চলবো ভাই, করবো তো ইনশাল্লাহ। এইভাবে জিতনি জমাতে আল্লাহ কে রাস্তে মে নিকলনে ইসে দরখাস্ত ইয়ে হ্যায় কে হর জগহ কে মকামি লোগো কো আপনে সাথ লেকর উনহে মসজিদ কি আবাদি কা আমল আমল জবে করকে দিখলায়ে। মসজিদ কি আবাদি কা আমল সির্ফ দো লফজ হ্যায়, মসজিদ মে আমাল দাওয়াত কায়েম করতে হুয়ে এক এক উম্মতি সে মুলাকাত করকে উনহে ইন আমালো মে লাকর জোড়না। আর বলেন যে ভাই যত জমাত আমরা যাচ্ছি আল্লাহ রাস্তায় বেরিয়েছি, আমরা খুব এহতেমামের সাথে যেইখানে যাইব মসজিদ, বলেন যে আমলে মসজিদ কে আমরা চিন্তা করব, প্রত্যেক মসজিদের মধ্যে দাওয়াতের আমলে চিন্তা করব, দাওয়াতের মসজিদ আবাদি মানে কি বলে দুইটা জিনিস, একটা হলো আমলে দাওয়াত মসজিদের মধ্যে কায়েম করব, মসজিদের মধ্যে চালু করে বাইরে গেলে এক একজনের সাথে মোলাকাত করে তাকে আমরা কি করব মসজিদের ওই আমলে দাওয়াতের মধ্যে শরীক করাইব, এই দুইটা জিনিস এই মসজিদ আমাদের ধারণ হয়ে কই হুজুর না হয় তো এসে বেঠে জেসে তাহিয়াতে বেঠতে হ্যাঁ। আর বলেন যে ভাই এখন যদি কোন ওজোর না থাকে তাহলে আমরা আত্মা হেতু সুরতে তখন সবাই বসি, যেভাবে নামাজে আত্মা হেতু দিয়ে বসি এইভাবে বসি, সব দরুদ শরীফ পড়লে ভাই এখন দোয়া শুরু হয়েছে, প্রত্যেকবার গুরু সহি করে নিই, সবটাই গুরু সহি করি, যারা বাইরে বেড়ানো আছি আমরা বসে করি, এখন দোয়া শুরু হয়েছে। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.